وقال عليه الصلاة والسلام: لا تزالوا لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستخفوا بحقها. إلى هم الاستخفاف بحقها. قال: إن تظهر العمل بما تلا فلا ينكر ولا يغير، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: لغدوة في سبيل الله أو روحا خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بھائی اور بزرگ اور دوست، اللہ جل شانہ و من والہ فضل اور کرم، اللہر مہربانی سے ہمرا ایکانے تین دن دورے ایمان یقینر کتھا، اللہ اللہ رسولر کتھا، آخرتر کتھا سنتے چھلام۔ بھائی دوست، آج کے ایخن ہمرا شیش مجلسے اللہر مہربانی سے پہنچی، اللہ پہنچے دیسن۔ بھائی دوست، এই তিন দিনের মেহনতে কিছু ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনার জানমান নিয়ে বাইর হওয়ার জন্য তৈয়ার হয়ে গেছেন। ভাই দুস্থ, এটা আল্লাহরই মেহরবানি যে আল্লাহ পাকে দিল তৈয়ার করে দিয়েছেন আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য। এই জন্য দুস্থ যে এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাই এরকম আল্লাহর রাস্তায় যাইতেছেন। এই যে দিল মনটা তৈয়ার করে দিল, এই দিল কে তৈয়ার করলো ভাই? সুতরাং শুকরিয়া আল্লাহর আমাদের আদায় করতে হবে। দুস্ত, যে আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে তোমার রাস্তায় কদম উঠাইবার জন্য তুমি আমারে তৈয়ার করে দিলে, এই জন্য দুস্ত আল্লাহ পাকের শুকরিয়া দিলের দ্বারা স্বীকার করতে হয় যে নিশ্চয়ই আল্লাহ আমার উপরে মেহরবানি করছেন। ঠিক এমনিভাবে জবান দ্বারাও এটা স্বীকার করতে হয় আর আমলে পরিণত করতে হয়। তো ভাই দুস্ত, আল্লাহ রাস্তায় আমরা যিনারা যাইতেছেন, আল্লাহ রাস্তায় আমরা যাই আমাদের সময়টা কেমনে কাটাইব? যেহেতু আল্লাহ রাস্তায় জানেওয়ালাদের দাম আল্লাহর দরবারে বেহদ বেশি, এই জন্য আল্লাহ রাস্তায় আমরা চার মাস কিভাবে লাগাইব সেই সম্পর্কেও মুজাকেরা হবে। এটা যিনারা আল্লাহ রাস্তায় যাইতেছেন আর যারা আমরা এখানে হাজির হয়েছি, আমরা প্রত্যেকের জন্যই দরকার, কারণ আমরাও আল্লাহ রাস্তায় বাইরে দিতে হবে, বাকি এই কামগুলোগুলো আমাদেরও দরকার। দ্বিতীয় হইল দুস্থ, কিছু ভাই দোয়ার জন্য হাজির হয়েছি, দোয়া শেষ হবে এবং এরপরে আমরা কোনো উজরের কারণে আল্লাহ রাস্তায় যাইতে পারতেছি না, বাড়ির দিকে যাইতে হবে। আমরা বাড়িতে যাইয়ে কি কাম করব সেই সম্পর্কেও ইনশাআল্লাহ মুজাকেরা হবে, আল্লাহ তৌফিক দিলে শেষ দিক দিয়া সেই সম্পর্কেও মুজাকেরা হবে। এই জন্য ধৈর্যের সাথে সব ভাই সব কথা শোনার জন্য চেষ্টা করি, আল্লাহ আপনারে আমলের তৌফিক দান করুক। ভাই দুস্ত, যিনারা আল্লাহ রাস্তায় বাহির হইল, যিনারা আল্লাহ রাস্তায় বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাদের জান এবং মাল সব কিছুর দাম আল্লাহ পাকে বাড়িয়ে দেন। আল্লাহ রাস্তায় বাহির হওয়া হিসাবে তার সম্মানই তার জান মাল সব কিছুর দাম বাড়িয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাস্তায় বাহির হইল, আল্লাহ রাস্তায় একদিন লাগানো বাড়িতে বসিয়া 1000 দিন এবাদত করার চেয়েও উত্তম। এই জন্য ভাই দুস্ত, 40 জনের জন্য গেলে 40,000, আর যে 3 জেলার জন্য যেই ভাই ভাই বুঝেন আর কথাই তো নাই, 120,000 দিন লাগাতার এবাদত করে একজনে যা অর্জন করতে পারবে আল্লাহ এর চেয়ে বেশি দান করবেন। ভাই আর বুজুর্গ আর দুস্ত, এই জন্য তবলিগে বাহির হওয়ার পরে আল্লাহ রাস্তায় গাছ নিয়ে বাহির হইলে সবচেয়ে প্রথম কাম হইল সময়ের হেফাজত আমাদের করতে হবে, আমাদের সময়কে আমলের মধ্যে লাগাইতে হবে, নষ্ট করা যাবে না। 2 নম্বরে আল্লাহ পাকে মালেরও দাম বাড়াইয়ে দেয়। হাদিস শরীফে আছে, হাদিসের মফহুম যে আল্লাহ রাস্তায় বাইর হইল না, বাড়িতে বসিয়া মাল আল্লাহ রাস্তায় পাঠাই দিল, তার 1 টাকার বিনিময় আল্লাহ তারে সাতশনিকি দান করবেন। আর যে স্বয়ং আল্লাহর রাস্তায় বাহির হইল আর আল্লাহর নামে মাল খরচ করলো, তার প্রত্যেক টাকার বিনিময় 7 লক্ষ টাকা সৎকা করার আল্লাহ সব দান করলেন। এই জন্য দুস্থ, আল্লাহর রাস্তায় বাইরে মালও মশওয়ারার সাথে জিম্মাদারের সাথে পরামর্শ করিয়া খরচ করতে হবে, যেহেতু আমাদের মালের বহুত দাম। এই জন্য ভাই দুস্থ আল্লাহ রাস্তায় যেনারা বাইর হইব, আমরা সবসময় মাল এসরাফ করব না। আমি আমাদের যিনি জিম্মাদার আছেন এই জিম্মাদারের সাথে পরামর্শ করিয়া ইজাজত সবাইকে খরচ করলে তখন সব পাইব। তিন নম্বর দুস্থ আল্লাহ রাস্তায় যে বাইরে হইল তার আমলের দামও আল্লাহ বাড়াইবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাস্তায় বাইরে হইল বাইরে আসসালাতু ওয়াসসাউমু ওয়াজ্জিকরুল্লাহ তুযাহাবু আলা নাফকা ফি সাবিলিল্লাহ বিসাবিয়াতিন যি যে আল্লাহ রাস্তায় বাইরে নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির তেলাওয়াত করবে, আল্লাহ তারে বাড়ির চেয়ে 49 কোটি নেকি বেশি দান করবে, আল্লাহ তার দাম অনেক বাড়াই দেবে। তো ভাই আর বুজুর্গ আর দুস্থ এই জন্য আল্লাহ রাস্তায় বাইরে আমাদের কি করতে হবে, নামাজের খুব গুরুত্ব দিতে হবে, এহতেমামের সাথে আমরা নামাজ করতে হবে। ভাই দুস্থ পাঁচ ওয়াক্ত নামাজ জমাতের সাথে কোনো অবস্থাতে যাতে আমাদের জমাত না ছুটিয়া যায়। যে ব্যক্তি 40 দিন তকবিরে ওলাই নামাজ পড়বে তার 2 পুরস্কার, 1 নম্বর হইল জাহান্নামী যুবকীদের দপ্তর থেকে আল্লাহ তার নাম মিঠিয়ে দেন, 2 নম্বর পুরস্কার হইল মুনাফিকের দপ্তর থেকে তার নাম মিঠিয়ে যায়। এই জন্য দুস্থ আল্লাহ রাস্তায় বাইরে আমরা সবের আগে এই কাম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তকবিরে ওলাই পড়বো। 2 নম্বরে হইল দুস্থ সুন্নত ওয়াজিবের এহতেমাম করব, নফল হেসরা চার তাওমিন তাহাজ্জুদ এগুলা কোনোটাই যাতে না শুধে এগুলার আমাদের এহতেমাম করতে হবে। ঠিক দুস্থ আল্লাহ রাস্তায় বাইরিয়া জিকির তেলাওয়াত তসবিহাত এগুলারও আমাদের পাবন্দি করতে হবে। দুস্থ ভাই আর বুজুর্গ আল্লাহ রাস্তায় যেনারা বাইরিল তাদের বেহত সাহাবী আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক মাল আছে, এই মাল খরচ করে যে আল্লাহ রাস্তায় বাইর হয় তার সমান নেকি আমি হাসিল করতে পারবো? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে তোমার কত মাল আছে? সাহাবী বললেন যে 6000, 6 লক্ষ বাউল জমানার জন্য 6000 এটা বিশাল বড় অঙ্কের টাকা। রসুলে পাক সাল্লাম ফরমাইলেন শুনো, এক ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইরেছে, বাইরিয়া ঘুমের সময় এসে তো সে ঘুমাইতেছে, এই লোকটায় ঘুমের ভিতরে আল্লাহ তারে যা আজর ও সওয়াব দান করবেন, তোমার সমস্ত মাল খরচ করে তার ঘুমের সমান নীতি হাসিল করতে পারবে না। তো ঘুমের মধ্যে যদি দুস্থ এত নীতি হয় তাহলে তালিম করলে কত নীতি, কোরআন শিখলে শিখাইলে কত নীতি হবে, ঘুমের মধ্যে যদি এত তাহাজ্জুদ করলে কত, তকবিরে ওলা নামাজ পড়লে কত, মশওয়ারা করলে কত, ঘুমের মধ্যে যদি এত নীতি হয় তাহলে খেদমত করলে আল্লাহ কত নীতি দিবে, মানুষের আল্লাহর রাস্তায় কোসামুজ করে বাইর করব এর উপরে আল্লাহ কত দিবেন। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ আল্লাহর রাস্তায় যাইয়া যে পরিমাণে বন্দায় সব আর আজরও সব পাবে একজনে হিসাব করে সেটা শেষ করতে পারবে না। এই জন্য ভাই এই সমস্ত নেকি আমরা কখন পাইব, যখন আমাদের নিয়ত ঠিক থাকবে। কি ঠিক থাকবে ভাই? কারণ প্রত্যেক আমল নির্ভরশীল হইল নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ তো সব নেকি আজর সব আল্লাহর রেজা সন্তুষ্টি ওই সময় পাওয়া যাইব যখন আমাদের নিয়ত সহি হবে। যদি কোনো খারাপ নিয়ত কারোর মধ্যে থাকে তাহলে সে আল্লাহর দরবার থেকে কোনো আজর ও সওয়াব পাবে না। খারাপ নিয়ত মানে কি? একজনে বলছে যে ভাই অফসর আসো, বাড়িতে বসে আসো, তবলিগে চলিয়ে যাও, তাইলে তোমার কি হবে? তবলিগে তুমি চলিয়ে যাও তাইলে তোমার দেশ দেখা হইব, তবলিগও হবে, কোনো কাম হইব। কেউরে বলছে তুমি অসুস্থ মানুষ, তবলিগে যাও, তবলিগও গেলে সুস্থ হয়ে যাইবা। কেউরে বলছে যে ভাই তুমি পেরেশানিতে আসো, তবলিগে যাও, পেরেশানি দূর হবে। এই সব নিয়ত দুস্থ, এইরকম লাইনের যত নিয়ত আছে সবগুলা খারাপ নিয়ত। আল্লাহ চাইলে আপনি সুস্থ হইবেন, আল্লাহ না চাইলে সুস্থ হবেন না, কিন্তু আজেরও সব কিছুই পাওয়া যাবে না। তাইলে আল্লাহ রাস্তায় বাইরে বলে আমরা আমাদের নিয়তটা কি হবে, যে কোনো সময় চাই 3 দিনের জমাত আর সেখানে আল্লাহ রাস্তায় যখন কদম উঠবে, দুস্থ আমরা নামাজ কেন করি? যেরকম আমরা নামাজ পড়ি আল্লাহরে রাজি করবার জন্য, তবলিগেও আমরা বাইরেছি আল্লাহকে রাজি করবার জন্য। কারে রাজি করবার জন্য ভাই? আল্লাহকে রাজি করার জন্য। এখন আমাদের তালাশ করার জিনিস হইল যে দুস্থ আমার কি কাম করলে আল্লাহ রাজি হবে দুস্থ। এই জন্য আল্লাহ রাস্তায় বাইরে যদি আমরা সময়টারে 3টা কামের মধ্যে ব্যবহার করি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। 1 নম্বর হইল দিন শিখলে আল্লাহ খুব রাজি হবে, হাদিসের মধ্যে আইছে যে দিন শিখছে বাইরে এলো আল্লাহ তার পিছনের জিন্দগির গুনাহ মাফ করে দেন, সেই জন্য দিন শিখবো। দুই নম্বর হইল দিনের উপরে চলা আমাদের শিখতে হবে, মস্ত করতে হবে আল্লাহ রাস্তায় বাইরে। তিন নম্বর হইল দিনের মেহনত আমাদের শিখতে হবে। এই তিন কাম যদি আমরা করি আল্লাহ রাস্তায় বাহির হইয়া আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাইবেন। আজকাল ভাই বুজুর্গ দুস্থ, দিন তো আমরা মোটামুটি কিছু জানি কিন্তু দিনটা মানতে পারি না। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ, এটা ফরজ সব মুসলমানে জানে, কি বলেন ভাই, জানে কি জানে না? এরকম মুসলমান খুব কমই আছে অজ্ঞ, যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ এটা জানে না। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে, কিন্তু জানার পরেও অনেক মুসলমান ভাই আছেন যিনারা নামাজ পড়েন না। কারণটা কি? যে নামাজ আল্লাহর হুকুম মানা, নামাজ পড়ার যে যোগ্যতা ছিল এই যোগ্যতাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাস্তায় বাইরে আমরা দিনের উপরে চলার যোগ্যতা বানাইতে হবে। এই জন্য সবের আগে আল্লাহ রাস্তায় বাহির হইয়া আমাদের ছয় নম্বরকে শিখতে হবে, ছয় নম্বর মস্ক করতে হবে, ছয়টা নম্বরে আমাদের জিন্দগিতে ফিট করতে হবে। ভাই বুজুর্গ দুস্থ, এইটা আমাদের জিন্দগিতে আনতে হবে এবং পুরা উম্মতের মেহনত করিয়া পুরা উম্মতের জিন্দগিতে এই ছয় নম্বরে আমাদের ফিট করতে হবে। সবচেয়ে প্রথম সুস্থ এই যে ছয়টা নম্বর ভালো করে বুঝি, এই ছয় নম্বর পুরা তো দিন না, পুরা দিন ওই পবিত্র এবং নুরানি তরিকার নাম জামিয়া সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসেন এবং আল্লাহ পাকে এটারে পুরা দিন বলিয়া সাক্ষী দিয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তা আর কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনান, এইটাই কিয়ামত পর্যন্ত পুরা দিন। এখন আমাদের এই ছয় নম্বরের উপরে কেন মেহনত করি? আল্লাহ পাকে পয়সার মধ্যে এমন একটা তাসির রাখছেন, প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ একটা আসর রাখছেন, ঠিক এই ছয় নম্বরের মধ্যে আল্লাহ এমন এক তাসির রাখছেন যে এই ব্যক্তি মেহনত করে তার জিন্দগিতে এই ছয়টা নম্বর ঠিক করবে, তার ভিতরের থেকে তৈয়ার করে দিবে পুরা দিনের উপরে চলার জন্য। এটার আসর খাচ্ছা যার ভিতরে এই ছয় নম্বর আসবে তার ভিতরের থেকে তৈয়ার করবে পুরা দিনের উপরে চলার জন্য। তো ভাইয়ার বুজুর্গ আর দুস্থ, এই যে ছয়টা নম্বর, এই জন্য আমাদের একটু বিস্তারিত ভাবে শুনতে হবে আর নিতে হবে, কারণ এটা আমার ভিতরেও আসবে সারা উম্মতের মধ্যে আনতে হবে। এই জন্য ভাই ছয় নম্বরের প্রথম নম্বরটা হইল কালমার নম্বর ইমান, তৃতীয় নম্বরে হইল নমাজ, তৃতীয় নম্বরে হইল এলিমার জিকির, চতুর্থ নম্বরে হইল একরামুল মুসলিমিন, আর পঞ্চমে হইল তাসিয়ানিয়ত, আর ছয় নম্বরে হইল দাওয়াত আর তবলিগের নম্বর। এইটাই হইল ছয়টা নম্বর সুস্থ, এটার উপরেই আমরা মেহনত করি, এটার আমরা জিন্দগিতে আনার জন্য চেষ্টা করি। প্রথম নম্বর হইল দুস্থ ইমানের নম্বর। এখন আমরা সব ইমানওয়ালা, আবার এখানে ইমানের উপরে মেহনত করার কি অর্থ হইতে পারে? দুস্থ এটার অর্থ হইল এক ইমান এত বড়, ইমান এত উঁচা যে একজন ইমানওয়ালা যদি মৌত পর্যন্ত ইমান শিখে তবু ইমান শিক্ষা ইমানের শেষ প্রান্তে বসতে পারবে না। কারণ যেই রকম আল্লাহর কোনো শেষ নাই, কিরে ভাই আল্লাহর শেষ আছে? কেউ বলতে পারবে আল্লাহর শেষ কোথায়? কেউ বলতে পারবে দুনিয়ার? কেউ বলতে পারবে না। মানুষের আকল যেখানে শেষ হয় এর পরেও আল্লাহ। এই জন্য দুস্থ যেরকম আল্লাহর কোনো শেষ নাই ইমানেরও কোনো শেষ নাই। এই জন্য প্রত্যেক ইমানওয়ালা তার ইমানের ব্যাপারে তিন লাইনে ফিকির করতে হবে, মেহনত করতে হবে। একটা হইলো দুস্থ ইমানের উপরে প্রথম মেহনত হইলো তার শব্দরে শুদ্ধ করতে হবে, দুই নম্বর তার অর্থ জানতে হইব, তিন নম্বর তার উপরে তার একিন পয়দা করতে হবে, একিন বানাইতে হবে। কলমার শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দুস্থ অনেক মুসলমান ভাই আছে তার কলমার শব্দই ঠিক নাই, এই জন্য আল্লাহ রাস্তায় আমরা বাইরেছি, সবচেয়ে আগে আমাদের কলমার শব্দটারে ঠিক করতে হবে, কলমার শব্দটারে আমাদের শুদ্ধ করতে হবে। ভাই দুস্থ কলমা হইল বেহেস্তের সাবি, এখন সাবিও ঠিক নাই তো তারা খুলবো কেমনে? এই জন্য অনেক মুসলমান ভাই যিনারা কলমার শব্দ ঠিক নাই, আমি সাহেবের প্রথম নম্বর জিম্মাদারি হইল কলমার শব্দটারে শুদ্ধ করা, যাতে কলমার শব্দ শুদ্ধ হয়ে যায়। এটা আমি ইসলামের প্রথম জিম্মাদারি। এরপরে দুই নম্বরে হইল তার উপরে অর্থ আমার জানতে হইব, লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুষ্ট অনেক মুসলমান ভাই আছে কলমার অর্থ শুদ্ধভাবে জানে না। একজনে যদি কলমার শব্দের অর্থ শুদ্ধভাবে না জানে তাইলে তো তার ইমানই আসলো না, কিসের উপরে সেই ইয়াকিন বানাইব? এই জন্য দুষ্ট আমি সবের দ্বিতীয় মেহনত হইল কলমার শব্দরে শুদ্ধ করে দেওয়া। এই জন্য দুইজন দুইজন করে সূরা বানাই দিবেন, একজন আরেকজনকে কলমার শব্দ শুদ্ধ করাইব, যিনি শুদ্ধ জানে ওলা, যে জানে না তারে শুদ্ধ করাই দিবে। এই পর্যন্ত তো সহজ ছিল, তৃতীয় নম্বরে হইল তার উপরে ইয়াকিন আমাদের বানাইতে হবে। কি ইয়াকিন বানাইব? যে ভাই আমরা বলছি লা নাই কোনো মাবুদ আল্লাহ সারা, আমরা এদিকে সরিয়ে গেছি যে একমাত্র কর্ণেওয়ালা জাত হইলেন আল্লাহ। কর্ণেওয়ালা জাত কে ভাই? আল্লাহ। সব কিছু কে করেন? আল্লাহই করেন। এই জন্য আমরা এই কথার দিকে সরিয়ে গেছি। সংক্ষেপে বলছি দুষ্ট লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইয়াকিন বানাইতে হইব যে যত মখলুক আছে সমস্ত মখলুকের আসুর মখলুকের প্রভাব আমাদের অন্তর থেকে বাইর করতে হবে। যত মখলুক সমস্ত মখলুক চাই আমরা দেখি আর না দেখি, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম থেকে বিবিলিকা পর্যন্ত আর জাররাত থেকে পাহাড় পর্যন্ত কাছরাত থেকে সমুদ্র সমস্ত মখলুক কোনোটাই আপনা আপনি বনে নাই, আল্লাহর ইচ্ছায় বনছে। এমনিভাবে কোনো মখলুক আপনার ইচ্ছায় কিছুই করতে পারবে না, আল্লাহর ইচ্ছা এরাদা ব্যতীত। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইছেন, ইয়াকিন বানাই শিখাইছেন। কোরআন শরীফের মধ্যে 6,666 আয়াত, এর মধ্যে মাত্র 500 আয়াত হইল করণীয় বর্জনীয় হুকুম আদেশ নিষেধ, বাকি 6,166 আয়াত যে আছে এইগুলা সব হইল দুষ্ট ইমানিয়াত। ওই যে আল্লাহ যে সব করেন এই কথা বুঝাইছেন। এই জন্য আল্লাহ বারবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত আম্বিয়া আলাইহিসসালামের ওয়াকিয়াত ঘটনাগুলো বয়ান করছেন, দেখাইছেন যে মখলুকে কিছুই করতে পারে না, আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহ সব কিছু করেন। এই জন্য আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ওয়াকিয়াত বয়ান করলেন যে আগুন আমরা দেখি স্বাভাবিক সব জ্বালাইয়া দেয় কিন্তু আগুনে জ্বালানোর শক্তি রাখে না, আল্লাহর ইচ্ছার বাইরে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদে আগুনে ফেলাই দিল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে 40 দিন অথবা 50 দিন ছিলেন এবং সহি সালামতে বাইরে আগুন থেকে আসলেন, ওনার একলা পশমও জ্বালাইতে পারে নাই। আল্লাহ দেখাই দিলেন যে জ্বালানেওয়ালা কে? আগুন না আল্লাহ রে ভাই, আল্লাহ। আল্লাহর ইচ্ছের বাইরে জ্বালাইতে পারে না, তমিমে জারিরে আগুনে জ্বালাইতে পারে না, রাজিয়াল্লাহ নুকে। এমনিভাবে হজরত পানি আমরা দেখি ডুবাই কিন্তু আল্লাহ না চাইলে ডুবাইতে পারে না, হজরত মুসা আলাইহিস সালামকে আগুনে পানি ডুবাইতে পারে নাই, সাগর দিয়ে 12 রাস্তা হয়েছে অতিক্রম করলেন, ফেরাউনি কেন এসে ডুবিয়া গেছে ভাই দুস্থ? আল্লাহ দেখাইলেন পানি ডুবায় না, ডুবানেওয়ালা কে? আর আল্লাহ যদি ডুবাইতে চান তাইলে পানির দরকার পড়ে না, কারণ যে মাটিতে ধসাই দিলেন, পানির কোনো প্রয়োজন পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এমনিভাবে আমরা দেখি লোহায় কাটে, লোহায় কাটার কোনো অধিকার নাই, লোহা বনছে আল্লাহর ইচ্ছায়, ঠিক এমনিভাবে লোহায় কাটতেও আল্লাহর ইচ্ছায়। এই জন্য ইসমাইল আলাইহিসসালামের ওয়াকিয়া ঘটনা আল্লাহ বয়ান করছেন আমরা ঈমান বানাইবার জন্য। হযরত ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম নবীওয়ালা শক্তি দিয়া জব করার জন্য চেষ্টা করলেন, বিশাল ধার ধারালো তলোয়ার দিয়া, কিন্তু তলোয়ারে আর কাঠেই না গলা, গুসাইয়া তলোয়ার ফিটিয়ে মারলেন, তলোয়ারে ইশারায় বলে জবান তো নাই, বলে যে ইব্রাহিম তুমি এত গুসা কেন আর নারাজ কেন হইল আমার উপরে? লাকা আমরুন ওয়ালি আমার, ও ইব্রাহিম আল্লাহ তোমারও একটা হুকুম দিছে আমারও এক হুকুম দিছে, তোমাকে হুকুম দিছে ইসমাইলের গলা কাটো, আমারে হুকুম দিছে কাটিস না, তো তোমারটা তুমি মানছো আমারটা আমি মানছি, গুসা করার কি আছে এখানে? ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ দেখাইলেন যে তলোয়ারে কাটে না, কাটনেওয়ালা কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এমনিভাবে জমিনে ভালে না আল্লাহ ভালে, দোকানে ভালে না আল্লাহর ইচ্ছায় আমরা ভালা যাই, চাকরি মজদুরি আমার হাজত প্রয়োজন পুরা করে না, হাজত প্রয়োজন পুরা করেনওয়ালা কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের মধ্যে ইয়াকিন বানাইতে হইব। দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বুজুর্গ দুষ্ট দুনিয়াতে যত তরিকা আছে কোনো তরিকার মধ্যে কামিয়াবি নাই, সমস্ত তরিকার মধ্যে ধ্বংস, একমাত্র কামিয়াবি আর নাজাতের তরিকা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মাথার থেকে ভাব পর্যন্ত নবীর সাথে জাহির ও বাতিন যার মিল হবে সুজা বেহেস্তে, আর যার মিল হইত না সুজা দুজকে, এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া আমরা সতম কাম হইল মাথাতে হাত রাখবো, মাথাতে নবী ভিট করবো, এরপরে চেহারার মধ্যে, এরপরে গায়ের মধ্যে, এরপরে বরণের মধ্যে, খাওয়া শোয়া বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে নবীর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ একমাত্র কামিয়াবির তরিকা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হল সিরাতে মুস্তাকিম। এই একিন বানাইবার জন্য আমাদের তিন মেহনত করতে হইব। এক নম্বর হইলো দাওয়াত দিতে হবে, এক নম্বর কি করতে হবে ভাই, দাওয়াত দিতে হইব। দুই নম্বর হইল দুস্থ আমরা ইমানের হালকা লাগাইয়া ইমানের আল্লাহর কুদরত বড়াইর কথা শুনতে হবে, নিজের প্রয়োজন মনে করে আমাদের শুনতে হবে। আর তিন নম্বরে হইল দুস্থ আল্লাহর কাছে ইমানের ভিখারি হইয়া দোয়া করতে হবে। যখন আমরা এই তিন লাইনে কোনো ইমানওয়ালা তার ইমানের ব্যাপারে ফিকির করে, একদিন আল্লাহ পাকে তার ইমানে এত বড় বানাইয়া দিবেন, তার ইমানে তারে পুরা দিনের উপরে চলার জন্য উদ্বুদ্ধ করবে, তৈয়ার করবে। ভাই দুস্ত এই কলমা এত বড় খুঁজনি আর দামি, যে এই কলমা যদি এক পাল্লায় রাখা হয় তা তো আসমানও জমিন এক পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা ওয়ালা পাল্লাই ভারী হবে। ভাই দুস্ত যার মৌতের সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুজা জান্নাতে চলে গেল। ভাই এই কলমা পড়ে এই ছয় নম্বর একটার সাথে আরেকটা মিলতেছে, এই কলমা পড়ে আমরা হয়ে গেছি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম। গোলামের সফলতার কামিয়াবি রাখছেন আল্লাহ তার মালিকের হুকুম মানার মধ্যে। তো আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিছেন। তো ভাই দোস্ত আল্লাহ যত হুকুম দিছেন এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে উঁচা হুকুম হইল নামাজ। এই জন্য আমাদের ইমানের পরে নামাজকে শিখতে হবে, মেহনত করে আমাদের নামাজকে বানাইতে হবে। ভাই আর বুজুর্গ আর দোস্ত আমরা তো নামাজ পড়ি, তো আবার নামাজ বানানো আর মেহনত করার কি অর্থ? বলে দুস্থ উদ্দেশ্য হইল মেহনত করে আমাদের নামাজটারে নবী ওয়ালা নামাজ বানাইছিব। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলেন যে এইরকম ভাবে নামাজ পড়ো যেভাবে আমারে দেখতেছো নামাজ পড়তে। এই জন্য নবী ওয়ালা নামাজ বানাইবার জন্য আমাদের তিন লাইনে মেহনত করতে হবে। এক নম্বর হইল দুস্থ নামাজের দাওয়াত দিতে হবে। যেখানে যাইব কোনো মুসলমান পাইছি যদি নামাজ কজাও করে তারে খুশামুদ করিয়া তরগিব দিয়া নামাজ পড়াই দিব। ভাই দুস্থ একটা মুসলমানদের নামাজ যদি আদায় করাই দিলাম তাহলে 2,88,00,000 বছর জাহান্নাম থেকে তারে বাঁচিয়ে দিলাম, কত বড় কাম হয়ে গেল। দুই নম্বর হইলো নামাজের মস্ত করতে হবে, জাহির বাতিন ঠিক করতে হবে। নামাজের জাহির কি? আল্লাহ রাস্তায় বাইরেছি, এমনি সব মুসলমানের জরুরি নামাজ পড়তে। নামাজ পাঁচত্ব ফরজ, নামাজে কোরআন পড়া ফরজ, নামাজে যেই পরিমাণে কোরআনের প্রয়োজন সেটা ওই পরিমাণে শুদ্ধ করে পড়াটাও ফরজ। এই জন্য নামাজে যতটুকু কোরআনের দরকার এতটুকু শুদ্ধ করে শিখতে হবে। এর ফলে নামাজের মধ্যে আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলা সব আমাদের শুদ্ধ করে শিখতে হবে আল্লাহর রাস্তায় বাইয়া। আর মশাইল আছে, রুকু সজিদা কেমনে করবো, এই রুকু কেমনে করবো, সজিদা কেমনে করবো, এইগুলা দাঁড়ায় কিয়াম, এগুলা সব আমাদের শিখতে হবে। ভাই দুস্থ এটা হইল নামাজের জাহিরের মস্ক। আর বাতিল হইল দুস্থ এই ধ্যানে আমি নামাজ পড়ছিব যে আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহর কদমের মধ্যে আমার সজিদা পড়তেছে। ভাই এটা একবারে উল্টা নামাজ, কামিল নামাজের দুই দরজা, তৃতীয় নাই। বলেন যে এখন তাইলে কি করণীয়? বলেন যে যদি এই ধ্যান না আসে তাইলে আমি তো আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দেখতেছেন, আল্লাহর আল্লাহ আমার আমারে দেখতেছেন এবং দুস্থ আল্লাহর কদমে আমার সজিদা পড়তেছে। বলেন যে এই ধ্যানে আমার নামাজ পড়তে হবে। তো ভাই দুস্থ কোরআন শরীফ তো আমরা ইস্তেমাই তালিমের হালকার মধ্যে শিখব। আর আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা যেগুলো আছে এগুলো আমরা ইনফেরাদি ভাবে বলেন যে একজনে আরেকজনের জান্নেওয়ালা না জান্নেওয়ালার থেকে শিখব, মুজাকারা করব, তালিমের পরে ইস্তেমাই তালিমের পরে করে এগুলো আমাদের শিখতে হবে। জমাতে আলিম আছেন এনার থেকে মশাইল শিখেন, নাই কোরআনের সাথে যিনি উলামা ইকরাম থেকে মশালা শিখছেন এনার থেকে শিখব। বলেন যে এরকমও সাথে নাই আমরা জমাত করছে এরকম, তাহলে যে এলাকায় যাইব আমরা তো আল্লাহর ঘরে মসজিদেই থাকি, মসজিদের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছেন, এনাদের থেকে সময় নিয়ে ওনাদের থেকে শিখতে হবে। পাই নাই জানি নাই এই উজর আল্লাহর দরবারে চলবে না, অবশ্যই আমাদের শিখতে হবে। ভাই বুজুর্গ দুস্থ এই হইল নামাজের মস্ক দ্বিতীয় জিনিস। তৃতীয় আমল হইল নামাজের পরে শুকুর ইস্তেগফার। কেন শুকুর ইস্তেগফার? ভাই দুস্থ এই আল্লাহর দরবারে এই কথা শুক্রিয়া আদায় করতে হইব যে আল্লাহ এখানে লক্ষ লক্ষ মানুষ আসিল মুসলমান, এর ভিতরে যে আমারে তুমি তৌফিক দিছো এই জন্যই তো আমি নামাজ পড়তে পারলাম, যদি তুমি বাদ দিয়ে দিতা তাহলে তো আমি বাদ করে দিতাম, আল্লাহ তোমারই মেহরবানি, আমার ইদার মধ্যে কোনো বুজুর্গি নাই। আর ইস্তেকবার এই জন্য যে আল্লাহ তোমার এত বড় মহা হুকুম ছিল, সে হুকুমটা তুমি যেভাবে বলছিলে সেইভাবে আমি আদায় করতে পারি নাই, আমার কমজোরি দুর্বলতা রয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে মাফ করেন এবং আমার নামাজের কবুল করেন। যেই ব্যক্তি নামাজের ব্যাপারে তিন লাইনে মেহনত করবে, একদিন তার নামাজ আল্লাহ পাকে এত সুন্দর বানাই দিবেন, তার নামাজে তারে পুরা সমস্ত অন্যায় এবং অশ্লীলতার থেকে বিরত রাখবে। ভাই দুস্থ, নামাজ এত বড় দৌলত, বলে যে যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে আর সে দৈনিক পাঁচবার গোসল করে, তো তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? বলে যে ঠিক এমনি কোন মুসলমান ভাই যখন এখলাসের সাথে পাঁচবার দৈনিক নামাজ পড়বে তার কোনো গায়ে গুণা বাকি থাকবে না, সব গুণা মাফ হয়ে যাবে। তো ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আল্লাহর রাস্তায় যাইয়া আমরা নামাজের মৎস্য করবো, নামাজ শিখবো। ভাই নবীওয়ালা নামাজ বানাইবার জন্য দুই জিনিসের প্রাধান্য দিতে হবে, একটা হলো নবীর তরিকা আর একটা আল্লাহর ধ্যান। নবীর তরিকা ভাবা যাইব না এলিম ছাড়া, এই জন্য নামাজের পরে আমাদের এলিমের উপরে মেহনত করতে হবে। কিসের উপরে মেহনত করতে হবে ভাই? এলিমের উপরে আমাদের মেহনত করতে হবে। এলিমের উপরে আমাদের কিসের মেহনত ভাই দোস্ত? এলিমের উদ্দেশ্য কি? এলিমের উদ্দেশ্য হইল যে এখন আমার উপরে আল্লাহর কি হুকুম আসতেছে এটা জানা, নবীর তরিকায় এটারে পুরা করা। বলেন যে দুস্থ, আল্লাহর হুকুমে এখন আমার উপরে কি আসতেছে? এই হালতে আমি দোকানে আসি, আমার উপরে আল্লাহর কি হুকুম? ঘরে আসি, বিবি বাচ্চায় কি হুকুম? জমিনে আসি, আল্লাহর কি হুকুম? সকালে কি হুকুম, বিকালে এটা জানতেইব। এবং আল্লাহ রসুল এই হুকুমটা যেইভাবে পুরা করছেন ঠিক সেইভাবে আদায় করতে হবে। এটা হলো এলিমের উদ্দেশ্য। এলিম শিখবো তিন লাইনে, এক নম্বর হইলো এলিমের দাওয়াত দিতে হবে। তালিমের হালকা লাগছে এমনিভাবে আমরা যাইয়া মানুষের দাওয়াত দিয়া উম্মতে তালিমের হালকায় ঘুরাইব। দুই নম্বর হইল দুস্থ মস্ত করা, ফাজাইলের এলিমটা আমরা তালিমের হালকায় ঘন্টার পর ঘন্টা বসিয়া শিখব, মসাইল ওলামাদের কাছ থেকে শিক্ষা নিব। তিন নম্বরে হইল আল্লাহর কাছে আমাদের দোয়াও করতে, কি দোয়া করব? যে আয় আল্লাহ আপনি মেহরবানি করে আমার এই এলিমের হাকিকত নসিব ফরমান। যে ব্যক্তি তিন লাইনে এই এলিমের উপরে মেহনত করবে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু একদিন তারে এলিমের নূর দান করবেন, যার বরকতে সে একশো বার আল্লাহর হুকুম মানতে তৈরি হয়ে যাবে। ভাই বুজুর্গ দুস্থ, এলিম এত বড় দৌলত, কেউ যদি এলিম শিখতে বাহির হয় আল্লাহ তার পিছনের জিন্দগির সব গুণা মাফ করে দেন। ভাই বুজুর্গ দুস্থ, এই এলিম শিখতে যাইয়ে যদি কেউ মারা যায় আল্লাহ তারে শাহাদতের মৌত নসিব করবেন। ভাই বুজুর্গ দুস্থ, এমনিভাবে কেউ যদি এলিম বাচ্চায় নাজারা কোরআন শরীফ পড়া শুরু করছে তো তার মা বাপের পিছনের জিন্দগির সব গুণা মাফ হয়ে যায়। এই জন্য ভাই এলিম শিখবো তো সবে ইনশাল্লাহ, সব ভাই ইকতার নিয়ত করি, নিজেও শিখবো, বাচ্চা বিবি সবে শিখাইব। এরপরে হইল দুস্থ, বলেন যে দ্বিতীয় জিনিস নবীওয়ালা নামাজের জন্য আল্লাহর ধ্যান। এই জন্য নামাজের বাহিরে জিকির করিয়া আল্লাহর ধ্যান বানাই দিব, নামাজের বাহিরে জিকির করিয়া আল্লাহর ধ্যান আমাদের তৈরি করতে হবে। এই জন্য এলিমের ভরে জিকিরের নম্বর রাখা হয়েছে। ভাই দুস্থ, এলিম আর জিকির, জিকিরের উদ্দেশ্য কি? জিকিরের উদ্দেশ্য হইল দিলের মধ্যে আল্লাহর ধ্যান আর আল্লাহর মহব্বত বানানো। এই জন্য ভাই দুস্থ, জিকিরও আমাদের তিন লাইনে করতে হবে। জিকিরটা বিশাল নম্বর, আল্লাহ পাকে যত এবাদত আছে সমস্ত এবাদতের একটা সীমা রেখা দিয়েছেন। নামাজ দিয়েছেন আল্লাহ দৈনিক পাঁচবার, নামাজ কয়বার ভাই? পাঁচবার। রোজা কতদিন? বছরে এক মাস। যাকাত বছরে একবার, হজ বছরে না জিন্দিগিতে মাত্র একবার, কিন্তু জিকির কতবার? ঠিক আছে রে ভাই, কোনো সীমানা আছে? সীমা নাই। উজকুরুল্লাহ জিকরান কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলি হন, বেশ জিকির করো, তোমরা জিকির করো বেশি বেশি, তোমরা কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ জিকিরের কোনো সীমা রেখা নাই, এটা এত বড় নম্বর। তো ভাই দুস্থ, এই জন্য জিকির শিখতে হইব আমাদের তিন লাইনে। এক নম্বর হইলো জিকিরের দাওয়াত দিতে হবে, দুই নম্বর নিজের থেকে মস্ত করা। যারা কোরআন পড়তে পারি রোজানা এক পারা দুই পারা করে পড়বো, কমাস কম এক পারা তো পড়াই চাই, যে পড়তে জানি না সে শিখবো। আর ভাই দুস্থ, যদি ইকতার উপরে বইয়া থাকি জানি না মা বাপে পড়ায় নাই, ইকতা কইলে চলবো না। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার জবান দিলাম, চোখ দিলাম, আকুল বুদ্ধি দিলাম, সব কিছু শিখলে আমার কালাম কেন তুমি শিখলে না, তো জবাব আছে আমাদের কাছে? কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব নাই। এখন বাঁচবার একটা রাস্তা আছে, একজন বয়স হয়ে গেছে বেশি বুড়া মানুষ, কিন্তু শোক পয় দাঁড়িয়েছে আল্লাহ রাস্তায় বাইরিয়া, এখন উনি কোরআন শিক্ষা শুরু করছে, আলিফ বা তাসা হতে হতে মরিয়া গেছে, আল্লাহ তার কবরের মধ্যে ফিরিশতা পাঠাই দিবেন, ফিরিশতায় তারে পুরা কোরআন শিখাইয়া কাল কিয়ামতের দিন পুরা কোরআন করনেওয়ালার সাথে হাসর করাইয়া দিবেন। ভাই দুঃস্থ এই জন্য যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি কাজ বাগদাদি কিনিয়া সাথে করে লিয়ে যাইব, এবং যারা জানে এদের থেকে কোরআন শিক্ষা শুরু করব। বাড়িতে যাইতেছি আমরা, আমরাও বাড়িতে যাইয়া আমরা আলিমের কাছে ওলামায়ে কেরামের থেকে কোরআন শিক্ষার মেহনত শুরু করে দিব। দুই নম্বর হইলো তিন তসবির এহতেমাম করবো, কলমা সোম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক তসবির দুরুদ শরীফ, এক তসবির ইস্তেগফার, এক তসবির সকাল বিকাল আর মসনুন দোয়া। তিন নম্বর মেহনত হইলো আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ মেহরবানি করে আমি আমার জিকিরের হাকিকত আল্লাহ আপনার মহব্বত নসিব করে। ভাই দুঃস্থ আল্লাহর নামের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, কেউ যদি সকাল বিকাল আল্লাহর নাম লয় এর বরকতে তার দিনের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর আল্লাহর ধ্যান আসিয়া যাইব। ভাই দুঃস্থ আল্লাহর ধ্যানের মধ্যে আল্লাহর মহব্বতের মধ্যে বলেন জিকির এইভাবে করবো যে আল্লাহ ইয়াদ হইয়া যায়, সর্বক্ষণিক আমার আল্লাহ ইয়াদ থাকে। বলেন তাহলে এটা কি হবে, বলেন যার দিনের মধ্যে আল্লাহর মহব্বত আসিয়া যাইবে একশো ভাগের একশো ভাগ তার গুণা সারতে বাধ্য করবে, গুণার কাম সারবো। জিকির করলে মানে আল্লাহর দরবারে জিন্দা, জিকির যে করে না মুর্দা। ভাই দুঃস্থ আর বুজুর্গ এই ইমান আমল সব কোনোটাই হেফাজত ইমান আখলাক ছাড়া, এই জন্য জিকিরের ঘরে একরামুল মুসলিমিনের নম্বর, একরামুল মুসলিমিনের ঘরে মেহনত করে আখলাক বানাইতে হবে। ভাই বুজুর্গ আর দুঃস্থ একরামুল মুসলিমিনের উদ্দেশ্য হল প্রত্যেক মুসলমানকে ইমানের নিসবতে সম্মান করা। ভাই দুঃস্থ নমাজ রোজা করে না তবুও কলমা পড়নেওয়ালা মুসলমানের দাম আল্লাহর দরবারে সাত ও আসমান ও জমিনের চেয়ে বেশি। ভাই বুজুর্গ দুঃস্থ একরাম শিখবো তিন লাইনে, দাওয়াত দিব নিজের থেকে মস্ত করবো, সুদূরে মহব্বত বড়রে সম্মান আলিমরে তাজিম করতে থাকবো। ভাই বুজুর্গ দুঃস্থ তিন নম্বর হইলে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমার আখলাকে সুন্দর করে দেন, যে ব্যক্তি তিন লাইনে এরকম মেহনত করবো আল্লাহ একদিন তার মধ্যে ওই আল্লাহ পাকে তার আখলাকে সুন্দর করে দিবেন। ভাই দুঃস্থ যদি একরামের ফজিলত থাকি যে কোনো মুসলমান অন্য মুসলমানের সাহায্য করতে থাকে তো আল্লাহ স্বয়ং তার সাহায্য করতে থাকে, আর যদি কোনো মুসলমানের অন্য হাজত পুরা করার চেষ্টা করে দশ বছরের এতেকামের সওয়াব দান করে। আল্লাহ রাসূলে ফরমাইছেন তোমাদের মধ্যে কামিল ইমানদার হইল ওই ব্যক্তি যার আখলাক সুন্দর। এরপরে হইল ভাই আর বুজুর্গ আর দুঃস্থ ইমান আমল কোনোটা আল্লাহ কবুল করবে না আখলাক ছাড়া, এই জন্য একরামের পরে তাফিয়ে নিয়েছে নম্বর, এটাও কঠিন নম্বর। ভাই কার এখলাস আছে কার নাই এটা দুনিয়ার কোনো মুফতি সাহেব কোনো আমির সাহেব কেউ কোনো জিম্মাদার বলতে পারবে না, একমাত্র আল্লাহর হাতে এটার ফতোয়া। আল্লাহ কিয়ামতের দিন ফতোয়া দিবেন, আল্লাহ যারে বলবেন যে তোমার এখলাস আছে সে বেহেস্ত পাইব, আর যারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখলাস নাই দুটোতে দেখব। এই জন্য এখলাসের উপরে মেহনত করতে হইব তিন লাইনে, এক নম্বর হইলে দাওয়াত দিতে হইব, দুই নম্বর মস্ক করব। মস্ক কি বলেন যে দুঃস্থ কাম শুরু করবার আগে নিয়ত্রে ঠিক করে নিয়ে শুরু করবো, মধ্যখানে ঠিক আছে কিনা দেখবো, আর যদি শেষে যাইয়া ইস্তেগফার করবো, আর তিন নম্বর হইলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনি আমার এখলাস নসিব করেন। এটা এত বড় দৌলত, বলেন যে এখলাস যদি আল্লাহর রাজির জন্য একটা খেজুরের টুকরাও দান করে আল্লাহ তার পাহাড় পরিমাণে আজারও সব দান করবেন। এরপরে হইলো ভাই দুঃস্থ দাওয়াত আর তবলিগের নম্বর, দুঃস্থ এটা মহা নম্বর, আমরা হইলাম শেষ নবীর উম্মত, আমরা নবীর পরে আর কোনো নবী নাই, এই জন্য আল্লাহ নবীওয়ালা মেহনতের জিম্মাদারি আমরা দিয়েছেন, আমরা আল্লাহ নবীর নাই বানাইছেন, আর এই নিয়ামতের কাম করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জান আর মাল দিয়েছেন, এই দুনিয়ার হায়াত জান আর মাল এগুলো আল্লাহ পাকে আমাদেরকে দিয়েছেন নবীওয়ালার কাম পুরা করার জন্য, এটা আমাদের কাছে আমানত। এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া জান মালের সহি ব্যবহার শিখতে হবে, ইমানওয়ালার জান আর মাল তিন জায়গায় খরচ হবে, কয় জায়গায় খরচ হবে ভাই তিন জায়গায়, এক নম্বর হইলে আল্লাহর কলমা আল্লাহর দিনে দুনিয়াতে জিন্দা করার মেহনতের মধ্যে জান মাল লাগবে, এরপরে যা বাকি থাকবে সেটা দিয়া এই উম্মতের মধ্যে এতিম মিসকিন বিধবা মহিলা তিনি মাদ্রাসা মসজিদ এর পিছনে তার জান মাল লাগাইবে, এরপরে অবশিষ্ট বাকি যা থাকবে সেটা দিয়া সে তার পরিবার পরিজনের খেদমত করবে, হালাল কামাইয়ের মধ্যে লাগাবে। এইটার জন্য আমরা একসাথে আল্লাহর রাস্তায় চার মাস লাগাই দিব, আর মৌত পর্যন্ত এলাকার মধ্যে যখন থাকবো যখন ভারী এইরকম আল্লাহ রাস্তায় চার চার মাস প্রত্যেক বছর লাগাইব, আর যতদিন বাড়িতে থাকবো এই কামের সাথে জড়িয়ে থাকবো। ভাই বুজুর্গ দুঃস্থ আল্লাহ রাস্তায় বাইরে কি লাভ এটা আমি শুরুতে বললেই, ভাই বুজুর্গ দুঃস্থ শিকন শিকানির মেহনত আর আমার সময়ের হেফাজত এই সময়ই সহজ হবে যখন আমরা একজনে মান্যা চলব। এই জন্য ভাই প্রত্যেক জমাতের মধ্যে একজন জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে, সব ভাই খেয়াল করে শুনি, প্রত্যেক জমাতের মধ্যে জিম্মাদার, কারণ একজন জিম্মাদার যদি না থাকে তো জমাতটা ভালোভাবে চলতে পারে না, শয়তানের আপোষের মধ্যে সময় নষ্ট করাই দিব। এই জন্য আমরা যারা মামুর আছি প্রত্যেক মামুর ভাইয়ের জিম্মা হইল আমাদের জিম্মাদারের কথা মানিয়ে চলা, এই জিম্মাদারের ইজাজত ছাড়া কোনো কাম না করা। ভাই দুস্থ জমাতের মধ্যে যিনি আমিষ্টাব বা জিম্মাদার ওনার আমাদের উপরে হক, যিনারা মামুর আছে আমাদের কাম হইল চারটা। এক নম্বর কাম হইল আমাদের জিম্মাদারে মান্য চলা, মনে চাইলেও মানব মনে না চাইলেও মানব। ভাই দুস্থ অনেক ভাই আছে মনে চাইলে মানে মনে না চাইলে আর আমিষ্টাবরে মানে না, এইরকম যাতে না হয়। কিরকম বলেন যে দুস্থ এখন মশারা হইতেছে মুজাকেরা তিনজন চা খাইতে যাইতেছে, আমি সাহরে বলে যে আমি সব চা পান করে আছি, আমি সব বলে যে ভাই এখন যাইয়েন না পরে যাইয়েন আমল শেষ হোক, গুসা বেড়ে তিনজনে জুতা ভাড়াই দিয়া আইসে আমি সাহেব বৈশা দিয়েছে গাছির কাছে আয় না মশারায়। আমি সাহেব বলে ভাই মশারা আছেন, ওরা বলে না মশারা আসতে পারবো না, বলে কেন ভাই আমাদের হিট বেটা সেট বেটা কিসের বেটা হয়েছে, এদের মনের বেটা হয়েছে যে আমি সাহেবে যখন আমাদের চা পান করতে দেয় না আমরা মশারা করবো না। ভাই এইরকম করলে যদি আপনি তিন চিল্লা কেন দশ চিল্লা দেন কোনো লাভ হবে না। এই জন্য মামুর ভাই হইল চারটা জিম্মাদারি, এক নম্বর হইল আমি সাবরে মান্য চলা, মনে চাইলেও মানব মনে না চাইলেও মানব। এমনিভাবে জিম্মাদার সাহকে আমি সাহকে আমি মানব মানাইবার চেষ্টা করব না। দুই নম্বর জিম্মাদারের সাথে আমরা সব ভাই মিলিয়া থাকব, আমি সব কামে কামে আমি সাহের আগে আগে থাকব। তিন নম্বরে হইল জিম্মাদারের জন্য আমি দোয়া করতেই বলছি আল্লাহ ওনারে তৌফিক দেন জমাতটা উনি সহিভাবে চালাইতে পারে। চার নম্বর হইল যিনি আমাদের সমাজের জিম্মাদার ইনার খেদমত, ভাই বুজুর্গ দুস্থ খেদমত বর্ডারি ভিতরে জরুরি জিনিসের খেদমত আমাদের করব, কারণ আমি আমি সবের খেদমত আমাদের করতে হবে, উনি সব কাম নিয়ে ব্যস্ত। এই হইল মামুর ভাইদের মোটামুটি জিম্মাদারি। ইনাদের জিম্মাদার বা আমির বানানি হইল ইনাদের বহুত বড় কঠিন ভাই, এটা জিম্মাদারি বহুত বড় কঠিন কাম। হাদিস শরীফের মধ্যে আছে মামিন রজুলিন উম্মিদা আলা রজুলাইন ইয়াতিয়া উমাল কিয়ামা ইয়াদুহু মারবুতুন আলা উনুকি, যদি কোনো এক ব্যক্তিরে দুই ব্যক্তির উপরে জিম্মাদার বা আমির বানানো হয়েছে বলেন যে ওই ব্যক্তিকে ও কিয়ামতের দিন দুনো হাত বান্ধা অবস্থায় আল্লাহর দরবারে হাজির করা হবে। যদি মামুরের হক আদায় করে থাকে তাইলে তার হাত খোলা হবে, আর যদি মামুরের হক ঠিক মতো আদায় না করে তাইলে তার হাত খোলা হবে না। সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যারে আমির বানানি হইল তারে তলোয়ার বিহীন জব করে দেওয়া হইল। অন্য রেওয়ায়েতে আছে ফরমাইছে যারে জিম্মাদার আমির বানানো হইল তার হায়াত কমিয়া যায়। অন্য আরেক রেওয়ায়েতে উনি আরেক লোকরে নসিহত করতে যাইয়া বলছেন যে তুমি জিন্দগিতে কোনোদিন আমির হবে না। এই জন্য হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিন জিনিস থেকে ওনারা অনেক দূরে থাকতেন, একটা হইল এমানত আমানত আর ইমামত। ওনারা আমির হওয়ার জন্য কখনো রাজি হইতেন না, ওনারা জবরদস্তি আমির বানাইতে হইত। হাদিসে আছে যে আমির হইতো চায় না আর তারে যদি জবরদস্তি কেউ আমির মশওয়ারা করিয়া তারে আমির বানানো হয় তাইলে আল্লাহ সাহায্য তার সাথে থাকে, ফিরিস্তা থাকে। আর যদি নিজের থেকে হয় নিজের থেকে তার দিলে আগ্রহ আর চাহিদা থাকে আল্লাহ তার নফসের হাওলা করে দেয়, আল্লাহর কোনো সাহায্য থাকে না। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ আর সাহাবাই কেরাম আমানত রাখার থেকে দূরে থাকতেন, ভয় করতেন, আর নমাজের ইমাম হইতে রাজি হইতেন না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বাসায় মেহমান আইছেন, ইনারাও সাহাবা, ওনারা বলে যে আপনি নবীর বড় সাহাবি, আপনি আমাদের ইমামতি করে নমাজ পড়েন, আপনার ঘরে আমরা আসি। উনি বলেন সর্বনাশি কাম হইব না, ওনার গুলাম রে আইনা সামনে করে দিছেন, গুলামের পিছনে ইফতেদা করে নমাজ পড়লেন তবু ইমাম হইলেন না। এখন ভাই দুস্থ যেহেতু আমিষাব বানাইয়া দেওয়া হয়েছে এখন আমিষাবের হইল না হইলে তো জমাত কেমনে চলবো, চারটা জিম্মাদারি বড় বড় চার কাম হইল যিনি জিম্মাদার হন ইনার। এক নম্বর হইল সব মামুরে শিখাইতে হবে, সব মামুরে শিখাইবে। দুই নম্বর জিম্মাদারি হইল সমস্ত মামুর ভাইকে এক নজরে দেখতে হবে, জমাতকে ভাগাভাগি করা যাবে না। তিন নম্বর হইল মামুদের জন্য দোয়া করবেন জিম্মাদার সাহ। চার নম্বর হইল এদের সময় এবং এদের মালের হেফাজত করতে হবে, তরকিব দিয়া ওনারা একজন আমলে ঘুরে নাল দাঁত দফত নেই বলতে তারে কি করবেন, তরকিব দিয়া আগ্রহ উৎসাহ দিয়ে আমলে শরিক করাইবেন, মাল বেশি খরচ করে তারে এসরাত থেকে তরকিব দিয়া ফিরাইবেন। আজ দুস্থ এখন শিখাইবেন যে উনি কি শিখাইবেন, বলেন যে সবের আগে নমাজ শিখাইতে হবে। ওই জিম্মাদার ওই আমির সবচেয়ে উত্তম, যিনি 40 দিনের ভিতরে মামুরের উপরে এত মেহনত করছে যে তার সমস্ত মামুর শেখাত করলে ইমামতি করতে পারে, অর্থাৎ সবের নমাজ শুদ্ধ হয়ে গেছে। এই জন্য ভাই দুস্থ হইলেন মেহনতি করছে। 2 নম্বর শিখাইবেন আমির সব থেকে আলাদা হইয়া তার সব মামুর জমাতের জিম্মাদার হইতে পারে, 3 দিনের জমাত নিয়ে চলতে পারে। এই জন্য সব ভাইকে সব আমল দিবেন, সব রেডিয়া সব কাম করাইবেন, এইরকম যাতে না হয় যে খালি খেদমতেই লাগাইয়া রাখছে। আমির মামুরের জিম্মাদারি আমরা পাইলাম, এরপরে সুস্থ দোয়া মুসাফাহার। মুসাফার পরে আমরা প্রত্যেক ভাই আমাদের রুকের কাগজ নিয়ে বসবো, বসে আমরা আপোষের মধ্যে পরামর্শ করতে হবে। কি পরামর্শ করব? যে আমরা প্রত্যেকের আপনারা সাথী পরিচয় করেন, আপনার সাথীদের মধ্যে যারা আগে সময় লাগাইছে যারা লাগায় নাই, এমনি 2 জন 2 জন করে জোড়া লাগান, নতুন পুরানা সাথী মিলাই দেন, কোথায় যাইবেন সব পরিষ্কারভাবে লিখে দেন, এমনিভাবে দুঃখ কেমনে যাইব ওইটা ঠিক করেন, অপরিচিত কোনো লোক থাকলে ওনারা এখানেই বাদ দেন। কোনো অবস্থায় আমরা সফরের মধ্যে রাস্তার থেকে কোনো লোক নিব না, তাই ওনার যত গাছেই থাকুক আমরা কোনো অবস্থাতে রাস্তার থেকে কোনো লোককে আমরা নিতে পারবো না, এটা আমাদের কোনো অনুমতি নাই। কোনো সাথীকে আমাদের সাথে নেওয়ার যদি নিয়ে যান তাহলে চিল্লাও পুরা করবেন না, হাসপাতালে যাবেন, এটা বুঝে রাখেন। কোনো অবস্থাতে রাস্তার থেকে কোনো লোক নিব না। এখন এই দুঃস্থ আমাদের রাস্তার ভাড়ার টাকাও জমা করতে হবে, এমনিভাবে নাস্তা করতে হবে রাস্তায়, এটাও জমা করব। এবং আমাদের দুই সাথী ঠিক করে নিব যারা হুঁশিয়ার, এনারা আমাদের টিকিট করবেন এবং রাস্তার মধ্যে আমাদের খানা পিনার ইন্তজাম করবেন। এর বলে হইল ভাই দুঃস্থ আমরা আল্লাহ তৌফিক দিলে জলদি জলদি নমাজ পড়িয়া আমাদের সফর শুরু করে দিব। আমাদের সফর শুরু করতে হবে, সফর যখন আমরা শুরু করব সফরের শুরুতে আমরা সফরের দোয়া করে নিব, দোয়া করিয়া আমরা এখান থেকে রওনা হইব। ভাই দুঃস্থ এখানের মধ্যে আমরা ইজতেমাই খেদমতের সামানের ইন্তজাম করে দেব, চুলা হান্ডি বাসন এগুলো যা লাগে সব, এমনিভাবে তালিমের কিতাব সমূহ, এমনিভাবে মিসওয়াক টুপি যা লাগে এখান থেকে তসবি সব সাথে করিয়া নিয়ে যাইব। কেন দুঃস্থ? যাতে এলাকাতে যাইয়া কোনো সাথী ভাইয়ের কাছে কোনো ধরনের সওয়াল না করতে হয়, নিজের সওয়াল থেকে বাঁচাইবার জন্য আমাদের এই সব কিছু তৈয়ারি এখান থেকে করিয়া আমরা রওনা হইতে হবে। এর পরে 2 নম্বরে হইল দুঃস্থ এখন আমরা রওনা হইব সফরের দোয়া করবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা আউনা আলাইনা হাযাস সফর ওয়া আতিনা বুদাহু, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফরি ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন ওয়াসাইস সফরি ওয়া কাবাতিল মুনজিরি ওয়া সুইল মুনকালি ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদি। এই দোয়া করিয়া আমরা সফর শুরু করব। এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই যে লম্বা দোয়াটা যদি কেউ করিয়া সফর শুরু করে, এটা শুধু তবলিগে গেলেই যে পড়তে হবে তা না, আপনি ব্যবসাতে যাইতেছেন, বিদেশে কামাই করতে যাইতেছেন, লেখাপড়া করতে যাইতেছেন, যে কোনোখানে যান, আপনি যদি দোয়া করিয়া যান আল্লাহ জাল্লা শানু আপনারে পুরা সফরে হেফাজত করবেন, আর ফিরে আসা পর্যন্ত আপনার বাড়িঘর সব আল্লাহর হেফাজতে থাকবে। এই জন্য ভাই বুজুর্গ আর দুঃস্থ এই দোয়া পড়িয়া আমরা সফর শুরু করব। এরপরে ভাই দুঃস্থ নজরের হেফাজত করে স্টেশন পর্যন্ত যাইব, ওইখানে যাইয়া সমস্ত সামান একত্রিত করে রাখি, আমি সাথে একজনে দিয়ে তালিম শুরু করাই দিই। ভাই বুজুর্গ দুঃস্থ এটা এখন আমরা সময়ের হেফাজতে গেছে, দামি হইতেছে, আমরা মানুষ জমা হয়ে গেছে, তালিম বন্ধ করিয়া 6 নম্বরের উপরে কথা বলিয়া এনাদেরকে আমরা তসকিল করব। এরপরে হইলো ভাই দুঃস্থ 2 জন যে টিকেটের জন্য ঠিক করা, ওনারা যাইবে টিকিট করবে। ভাই দুঃস্থ ওই স্টেশনের মধ্যে খুব সতর্কতার সাথে থাকতে হবে, তবলিগের মানুষ দেখলে মানুষ দৌড়ি আইব দেখবেন, এমনি অনেক মানুষ এখন বলে হুজুর আপনারা কয় চিল্লার জমাত, বলে 3 চিল্লার, বলে আসেন মাশাল্লাহ আমরা অনেক চিল্লা দিছি, আসেন আপনাদের যদি কোনো খেদমত আমরা করতে পারি আমাদের সৌভাগ্য, একথা বলিয়া বলবো আসেন টেকা দেন সস্তায় টিকিট করাই দিই, আপনারা যদি ওদের হাতে টেকা দেন তাইলে আর কোনোদিন টিকিটের সাথে আমাদের দেখা হবে না। এই জন্য ভাই দুঃস্থ প্রত্যেকে আপনার আপনার টিকিট আমরা নিজেরা করব। বাস চলারে 3 কথা বলবো, ভাই নমাজের টাইম আইলে আপনি বাসটা দাঁড় করাই আমাদেরকে নমাজ করাই দিতে হবে, ড্রাইভার সাহেব বলেন। 2 নম্বর হইল গান বন্ধ রাখবেন, আমরা কোরআন শিখবো জিকির করবো ভাই, এই জন্য গানটা বন্ধ রাখতে হবে। 3 নম্বর কত টাকা নিবেন দাম দর করে লইয়া লইব, গাড়িতে উঠছে আমাদের কোনো ঝগড়া নাই, আগেই তার সাথে কথাবার্তা সব ঠিকঠাক। এখন হইলো দুঃস্থ গাড়িতে উঠার নম্বর, সুন্দর তরিকায় উঠতে হবে, এই তো মুসলমানের শিকার জিনিস। বিসমিল্লাহ বলিয়া ডাইন পা দিয়ে উঠবো 3 বার, সুবহানাল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপরে দুঃস্থ সিটের মধ্যে বসে এই দোয়া করলাম, গাড়ি স্টার্ট হয়েছে, গাড়ির ইঞ্জিন চালু হয়েছে, এখন দোয়া করেন। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين إنا إلى ربنا لمنقلبون بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم اللهم إني ظلمت نفسي فاغفر لا يغفر الذنوب إلا أنت أنت مسكي حسن আমরা সব সুন্নত আদায় হয়ে গেল ভাই দুশ্চয় সব দোয়া করছি বোনাইলে গাড়ি তো হাওয়ার উপরে চলে রেল তো একটা সাধারণ লোহার উপরে চলে আল্লাহ হেফাজত না করলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হইতে পারে এই জন্য আল্লাহর হেফাজতে যাইতে হবে এই আল্লাহ মানি জানান তো নাস্তি ফাঁকুরি লীলা ইয়া কোনো শুনো বা ইল্লা আনতা এই দোয়া করে আল্লাহ রসুলে হাসলেন তা আবার বলেন যে রসুল আপনি হাসলেন কেন বলে হাসছি যখন বন্ধা এই কথা বলে যে আল্লাহ আপনি স্যার আমারে কে মাফ করবো মেহরবানি করে মাফ করে দেন তো আল্লাহ বলেন যে ফিরিস্তা শুনছ আমার বন্দায় বলতেছে আমি সারা তার কোনো রব নাই আর তার মাফ করে নেওয়ালা নাই সাক্ষী দেখো আমি তারে মাফ করে দিলাম এই জন্য হাসলাম যে এতটুকু দোয়া করছে কামটা কত বড় হয়ে গেছে এই জন্য ভাই দেখেন এটা খালি তবলিগে গেলে এইগুলার আমল করতেই বোঝে না তা না যখনই গাড়িতে উঠিছে কোনো কামে যাচ্ছি দোয়া এইগুলো করতে হবে এরপরে দুস্থ আমরা একসাথে আসি শিখতে শিখাইতে যাইবো কোরআন শরীফ একজনের সুরায় ফাতিহা শিখি দোয়ায় কোনো তার তাহিয়াত শিখতে শিখাইতে যাই ছয় নম্বর শিখি জিকিরের সাথে যাই নমাজের টাইম এসে গাড়ি দাঁড় করাই দিছে আমরা নিজেরা গাড়ির থেকে নামবে জলদি বলছি স্ট্যান্ডার থেকে ভারী হইয়া নমাজ পড়বো এমনি নমাজ থেকে নামছি দাওয়াত দিব সব ভাই ভাই সব ভাই মেহরবানি করে নমাজ রক্ত হয়ে গেছে গাড়ি থামছে নমাজ পড়ার সুযোগ দিছে মেহরবানি করে আসি সব ভাই নমাজ করে নিই আজ মেহরবানি করে সব ভাই আসি দেখবেন যে আরো কয়েকজন ঘরার ছিল না ফেরো যাইবো যাই আপনাদের সাথে নমাজ পড়বো তো দাওয়াতি দিতে যাইবো ভাই সফরের নামাজ আমাদের পড়তে হবে জহরের নামাজ দুই রেখাত আসরের নামাজ দুই রেখাত মাগরিব তিন রেখাত এশা হইল দুই রেখাত ফরজ আর তিন রেখাত হইল ভিত্তির ভাই দুস্থ হিন্দা আসাই না খুল হল্লা দিয়ে শুধু শুধু সুলাই দিয়ে নমাজ পড়ায় করে নেন দৌড়াই আবার গাড়িতে উঠে দেবো এদিকে ওইদিকে চলে যাইবো না জিম্মাদারকে পরেশান করবো না এরপরে গাড়িতে উঠছে দুস্থ আমরা নাস্তা আস্তে খাইয়া বসে থাকবো জিম্মাদারের ইজাজত ছাড়া ডাইনে বামে কোথাও আমরা যাইবো না এরপরে হইল ভাই আর বুজুর্গ আর দুস্থ এখন আমাদের হয়েছে কি বলেন যে গাড়ি নিয়ে আমদার এলাকায় পৌঁছাই দিছে যখন পৌঁছাই দিল আমরা গাড়ির থেকে নামবো ওই স্ট্যান্ডার থেকে এখানে সুযোগ থাকলে ভারী ঘর তাইলে এমনি আমি সাহেব সাথী ভাইদেরকে দুই শের কথা বলিয়া মোতাবজ্জু করেন ভাই আল্লাহ এমনি আমরা এখানে পৌঁছাইছে আর এখান থেকে তিন চিল্লা চিল্লা লোক বাইর করা আমাদের দ্বারা সম্ভব হবে না আল্লাহ যদি তৌফিক না দেয় এই জন্য আল্লাহ সাহায্য চাই আল্লাহর মদত চাইয়া এই গ্রামের মধ্যে ঢুকি নিয়ত করে ঢুকি এরপরে আল্লাহর সামনে নিজের কমজোরি অপারগতা তুলে ধরবো আল্লাহর সাহায্য সঙ্গে নিয়ে মহল্লায় যাইব এলাকার লোক দোয়া শরীফ হইলো ভালো না হইলে থানাদানির দরকার নেই এরপরে হইলো ভাই লোক পাইছি দুই একজন সাথে করে মসজিদ পর্যন্ত নেই নজরের হেফাজত করি জিকিরের সাথে যাই মসজিদের মধ্যে ঢুকবো এটা মুসলমানের শিকার জিনিস কিন্তু করছে কি গাড়ি নিয়ে আপনারা মসজিদের সামনে নামাই দিছে তো মসজিদের সামনে নামিয়ে আপনি ওইখানে দোয়া করেন এরপরে ভাই দুস্থ ঘর আলোতে আল্লাহর সাহায্যর দরকার মসজিদে ঢুকবো এটা মুসলমানের শিকার জিনিস প্রথম বাম পায়ের সুতা খুলবো এরপরে ডান পা এরপরে ডান পা মসজিদে ঢুকবে দোয়া করবো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এরপরে এতেকাবের নিয়ত করেন না হয়তো সুন্নাত আলী এতেকাব মাদুম তু বিয়াদাল মসজিদ যখনই ঢুকবো তবলিগে যাই বা এমনি যাই নামাজ পড়তে যাই মসজিদে ঢুকেই এতেকাবের নিয়ত করি তাইলে সব পাই দেব সব বাড়িয়ে দেব এরপরে এলে ভাই দুষ্ট মসজিদ আল্লাহর ঘর এই জন্য মসজিদের আদবের দিকে খেয়াল রাখতে হবে মসজিদের ভিতরে কাঁচা গুস্ত কাঁচা মাছ কাঁচা পেঁয়াজ রসুন কেরোসিনের চুলা হারিকেন এগুলো মসজিদের ভিতরে রাখবে না বাইরে থাকবে ভাই দুষ্ট যদি কোনো পাশে ঘর থাকে মাদ্রাসা মসজিদ ঘর মসজিদের পাশে মাদ্রাসা মক্তব ঘর স্কুল ঘর ওইখানে রাখেন ওইখানে আমরা খানা পিনা খাইব আর মসজিদে খাইতে হইলে বাহিরের মধ্যে ভাগ করে মসজিদে খাইব বড় দুস্তখান লাগাইয়া মসজিদ যাতে কোনো অবস্থাতে নোংরা না হয় হান্ডি বাসন সবসময় ধুইয়া মুছে ঘুরিয়া ঢাকিয়া রাখবো যাতে মুসল্লিরা দেখে নারাজ না হয় আর ভাই দুস্থ মশওয়ারার পরে মসজিদ পরিষ্কার করবো ওই স্ট্যান্ডার জায়গা পরিষ্কার করে দিব আসার দিন আবার এগুলো সব পরিষ্কার করে রেখে আসবো যাতে এলাকার মানুষে খারাপ মনে না করে আর আরেকবার আইলে তবলিগের লোক দেখিয়া মসজিদের দরজা খুলিয়া দেয় যারা মানুষ ভালো ভাই দুস্থ মসজিদে মোটা বিছনা লাগাই থাকতে হবে এখন মসজিদে ঢুকলাম মকরু টাইম না হইলে এখন আমাদের দুই রেখাত নমাজ করবো অজুনাই উজুকরে আইয়া দুই রেখাত নমাজ করবো তাহিয়াতুল মসজিদ এই দুই রেখাত নমাজ এটা মসজিদের মধ্যে ঢুকার পরে শূন্য পর শূন্য ভাই দুস্থ নমাজ পড়ে আবার ব্যক্তিগতভাবে দোয়া করবো আল্লাহ সাহায্য সঙ্গে নিব নাইলে এখানে নগদ জমা তো বাইরে নিব না কামও হবে না এরপরে হইল ভাই এখন আমরা মসজিদে ঢুকে গেছি মসজিদে ঢুকার পরে আমাদের মসজিদে প্রথম কাম হইল মশওয়ারা করা ভাই দুস্থ এই পরামর্শ যে করবো এটা হইল আহাম কাম বহুত গুরুত্বপূর্ণ কাম দাওয়াত আর তবলিগের মধ্যে। যদি আমাদের মশওয়ারাটা ঠিক মতো হয় তাহলে ইনশাআল্লাহ বাকি সব কাম আমাদের ঠিক মতো হবে। এই জন্য দুস্ত মসজিদের মধ্যে ঢুকিয়ে প্রথম যদি এলাকার মানুষ থাকে তাদের থেকে আমরা হালত শুনব যে কবে তবলিগ জমাত আইছিল কত এবং কে কে নিয়োগ করছিল এবং কে গেছে কে যাইতে পারে নাই, এইরকম এগুলা সব শুনিয়া যতটুকু তবলিগের কাম এখানে আছে এর চেয়ে আরো আগে বাড়াইবার জন্য আমাদের ফিকির করতে হবে। এলাকার বাইদেরকে সঙ্গে নিয়ে মশওয়ারা করব। যদি দেখা গেল যে না এলাকার কোনো মানুষ নাই আমরা ফার্স্ট মিনিট ফিকির দোয়াতে থাকবো, দুই বাইরে পাঠাই দিব যাতে এলাকার ভাইদেরকে মসজিদে নিয়ে আসে। মসজিদে নিয়ে আসলো, মসজিদে আসলে পরে ওনার থেকে হালত শুনিয়া কামকে আগে বাড়াইবার জন্য আমরা পরামর্শ করব। ভাই দুষ্ট এখন এলাকার বাই নাই তবুও আমরা পরামর্শ করব। ভাই দুষ্ট আল্লাহ রাস্তায় যে আমরা বাইরিব আমরা যে মশওয়ারা করব তিনটা কামরে সামনে রেখে আমরা পরামর্শ করব। কয় কাম সামনে রেখে করব ভাই? তিন কাম। এক নম্বর, তিন দিনের জামাতে গেলো এটা, তিন জিল্লাত গেলো এটা, একই পরামর্শ। এক নম্বর, সব ভাই মাথা জড়িয়ে ফিকির করব যে নগদ জমাত কি করে বাই হয়। নগদ জমাত বাই করার জন্য সব ভাই ফিকির করেন, রায় নেন, রায় দেন। দুই নম্বরে হইল দুস্থ, আমরা এখানে মসজিদ আবাদ আছে কিনা, পাঁচ কাম চলে কিনা এটার হালত জানিয়া, মানে এখানে যদি থাকে আগে বাড়াইবার ফিকির করব, নাই তো এখানের মধ্যে নতুন করে জমাত বানাইবার ফিকির করব। এই তর্তিবের সাথে ভাই বুজুর্গ আর দুস্থ বলেন যে এটার ফিকির করব। তিন নম্বরে হইল আমরা যিনারা আল্লাহ রাস্তায় বাইরে নিছি আমাদের সময়ের বহুত দাম, আমরা আর সময়ের সঠিকভাবে ব্যবহার করিয়া আমরা কি করে কর্মী দায়ী বনিয়া যাইতে পারি। এই জন্য চব্বিশ ঘন্টার একটা তফসিল আমাদের সুচ ফিকিরের সাথে বানাইতে হবে যাতে সাথী ভাইদের সময়টারে সহি ব্যবহার করিয়া সব সাথী ভাই কর্মী বলতে পারে। এই তিনটা কামড়ে সামনে নিয়ে আমাদের মশওয়ারা হবে। এর ফলে হইল ভাই বুজুর্গ দুস্থ মশওয়ারার আদব হইল, একজনে মশওয়ারার উদ্দেশ্য হইল সব সাথী ভাইদের রায় নিয়ে সবরে এক ফিকির করা। জমাতের মধ্যে যদি সাথী ভাই সবের ফিকির এক হয় সাধারণ জমাত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু বহুত বড় সাহায্য করবেন। আর যদি জমাতের ফিকির এক না হয় তাইলে কোনো কাম হবে না। এই জন্য দুস্থ জমাতের মধ্যে দেখেন অনেক ভাই আছে কয় যে ভাই আপনারা যা করেন আমরা রাজি আছি, না এটার উপরে আমি সব সন্তুষ্ট হয়ে চলবো না বলকে আমি সব তার থেকে রায় বাইর করতে হবে। এমনিভাবে তারে বুঝাইয়া সমঝাইয়া সব থেকে রায় নিয়ে নেবেন, তারে রায় কি করবেন, রায় আদায় করবেন। যদি সাথী আপনার রায় না দেয় তাইলে কাম করবে না, আর সাথী ভাই যদি রায় দেয় তার জবান যে রায় বাহির হয় ইনশাআল্লাহ সে কর্মীও হবে কাম করেওয়ালা বলবে। এরপরে হইল ভাই দুস্থ মশওয়ারার আদব হইল একজনে আরেকজনের রায় না কাটি, নিজের রায়ের উপরে না ডাকি, মানে এসরার না করি, আর নিজের রায়টা কবুল হইলে খুশি না হই আর কবুল না হইলে নারাজ না হই, কবুল হইলে ইস্তেকবার করি যে আল্লাহ আমার এই রায়ের উপরে ফয়সলা হয়ে গেল, আল্লাহ তুমি উম্মতের বুরাইর থেকে হেফাজত করো। আর দুই নম্বরে হইলে দুস্থ যদি কবুল না হয় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ উম্মতের হেফাজত করো। এরপরে নিজের রায়ের উপরে এসরার না করি, আর ভাই দুস্থ মশওয়ারার আগে আলোচনা নাই মশওয়ারার পরে সমালোচনা নাই, আমরা যা চেষ্টা ফিকির করার ছিল করছি কিন্তু আল্লাহ পাকে যা চাইছেন তাই হইছে। আর ভাই দুস্থ মশওয়ারা করে কাম করলে খায়ের আর বরকত হয়, আপোষের মহব্বত বাকি থাকে, পুরাই থাকলে আল্লাহ ভালাই দ্বারা। এটা দুনিয়াতেও সব সময় যদি পরামর্শ করে কাম করেন, আপনার ঘরেও যদি পরামর্শ করেন তাইলে ইনশাআল্লাহ ওই খায়েরও বরকত হবে, আপোষের মহব্বত বাকি থাকবে, বুড়াইলে আল্লাহ ভালাই দ্বারা পরিবর্তন করবেন। আর সবচেয়ে বড় কথা হইল মশওয়ারা করিয়া পরামর্শ করে কাম করলে লজ্জিত হইতে হয় না। মা নাদিমা মানিস্তা সার, যে মশওয়ারা করে সে কোনোদিন লজ্জিত হয় না। আর ভাই বুজুর্গ দুস্থ মশওয়ারা করে কাম করলাম, দশজনে মিলিয়া করছি, দশে মিলে করি তার ভারী রীতি না হইলাম ভাই দুস্থ, এই জন্য পরামর্শ করে আমরা কাম করব। ভাই দুস্থ যখন মশওয়ারা হয়ে যাবে, মশওয়ারা হওয়ার পরে আমাদের পুরা জমাতটা তিনটা কামের মধ্যে লাগবে, পুরা জমাতকে আমাদের তিন কামের মধ্যে লাগাই দেব। এক নম্বর হইল দুস্থ খেদমত, এক জমাত খেদমতে চলে যাইব। দুই নম্বর হইল খুশুসি গাছতে মহল্লায় বাইরে দিব দুইজন দুইজন করিয়া। আর তিন নম্বর কাম হইল দুস্থ আমাদের তালিম মসজিদের মধ্যে শুরু হবে, তালিমও শুরু হইল। এক নম্বর খেদমত, ভাই দুস্থ খেদমত ছিল সবের পিছনে কিন্তু আমরা খেদমতরে সবের আগে আনতেছি। কেন বলেন যে খেদমত এই জন্য আনতে হয় দুস্থ, যে আমরা মহল্লার মধ্যে ঢুকলাম, খানাও ভাগাই না, হোটেলও নাই, পুরানা সাথীর কাছে গাছতে গেলাম, ওনারা আইলো মসজিদে, আইসা দেখে যে তবলিগের লোক মসজিদে আইয়া হাজির হয়েছে, ওনারা খানাও ভাগায় না, আর এমনি ভাবে কোনো হোটেলও নাই, কেউ নকল করে কেউ শুয়ে আছে। ওই বলে এই জমাত তো বড় দুর্বল জমাত রে ভাই, এরার খানা পিনার ব্যবস্থা করা দরকার, এরা আল্লাহ রাস্তার মেহমান। ভাই দুস্তা সোয়ালের বাহানা হয়ে গেল, আপনাদের এই জমাতের মধ্যে আর কোনো খায়েরও নাই আর কোনো শক্তিও নাই। এই জন্য নিজেকে সোয়ালের বাহানার থেকে বাঁচাইবার জন্য বলেন যে মহল্লায় যাইয়া সবের আগে খেদমত শুরু করা। এক নম্বর জমাত হইল ওইটা যারা খানা পাকাইয়া লইয়া মহল্লার মধ্যে ঢুকলো। দুই নম্বর জমাত হইল যারা মহল্লার মধ্যে যাইয়াই খেদমত চালু করে দিছে, ডাইল চাল নিয়ে গেছে ওইখানে যাইয়াই তারা শুরু করে দিছে খেদমত। আর তিন নম্বর হইল যারা ওইখানে যাইয়া বাজারে যায়। ভাই বুজুর্গ দুস্থ বলা হয়েছে যে যেই জমাত মহল্লার মধ্যে ঢুকিয়াই গাছ তো শুরু করার আগে খেদমত চালু করে দিল, বলেন যে এই জমাতের তবলিগের অর্ধেক কাম আগাই দিল। এই জন্য ভাই দুস্থ আমরা খেদমতরে আগে নিয়ে আসব। দুস্থ যারা খেদমতে যাইব আমরারও বড় সৌভাগ্য, বলেন যে এবাদতে বেহেস্ত পাওয়া যাইব আর খেদমতে আল্লাহ পাওয়া যায়। এই জন্য ভাই যারা খেদমত করব পুরা জমাতের সমান আল্লাহ তারারে আজর সব দান করব। বলে যে ভাই বুজুর্গ দুস্থ এরপরে কি হবে, বলেন যে যারা খেদমতে যাইব আমরা খেদমত করতে পারলে খেদমতটা মাঝামাঝি করব, বেশিও খরচ হবে না কমও হবে না, মধ্যম হবে। ভাই একবারে কম খরচ করলেও একদল শিখতে পারবে না, আবার বেশি খরচ করলেও আর একদলের চিল্লা ফুরা করতে পারবে না। আর একটা হাদিস সব ভাই শুনেল, হাদিসের মহু সব ভাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি খরচ করার মধ্যে খানা পিনা এরপরে কাপড় চোপড় ঘর সংসারের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে, তার খরচের মধ্যে মধ্যম করে, বলেন জিন্দিগিতে আল্লাহ তারে ফর মুখাফুক্তি বাড়াই করা, আল্লাহ তারে ফর মুখাফুক্তির থেকে হেফাজত করবো। এই জন্য আমাদের খেদমতটা যাতে মধ্যম হয় এটার চেষ্টা করবো। দুই রেখা নমাজ ফিরে যাইব, তকবিরুল্লাহ নমাজ না ছুটে এটার ফিকির করবো খেদমতওয়ালারা, যে আমাদের তকবিরুল্লাহ যাতে নমাজ আমরা ধরতে পারি এটার জন্য আমরা প্রত্যেক ভাই চেষ্টা করবো। এই জন্য খেদমতওয়ালারও যাতে হয়তো আমরা মসজিদে নমাজ পড়ে দিব অথবা বাজারে নমাজ পড়ে আইব, আর খেদমতটা আমরা শিখতে শিখতে করবো। টাইম মতো আমাদের খেদমত হওয়ার চাই, তাইলে জমাতের কাম সবগুলা ঠিক মতো চলবো। ফজরের নাস্তা তশকিলি গাছের পরে, আর দুপুরের খানা বারোটার সময় শেষ, রাত্রের খানা এসার নমাজের পরে খাওয়াই দিব। তাইলে সাথী ভাইরা শেষ রাত্রে উঠতে তাহাজ্জুদের নমাজ পড়বে, আর ওনারা দোয়া করবে, আর বলেন যে ভাই দুস্থ আল্লাহ আমার আজরও সব দিব। নিজের সৌভাগ্য মনে করি আমরা খেদমত করব, বাড়ি বাড়ি সব ভাই খেদমতের মধ্যে যাইব। আগের দিন থেকে আমরা খেদমতের যদি ফিকির করে রাখি তাহলে ইনশাল্লাহ আসানির সাথে পরের দিনের খেদমতটা হয়ে যাবে। দুই নম্বর হইল দুস্থ আমরা মহল্লার মধ্যে ঢুকিয়া আমাদের প্রথম আর এক আমল হইল মশওয়ারার পরে, দ্বিতীয় আমল হইল আমরা খুসুসি গাছতে যাইব। খুসুসি গাছতে যে আমরা যাইব, খুসুসি গাছতে তিন লাইনের মানুষের কাছে আমাদের যেতে হবে, খুসুসি গাছতে তিন লাইনের কাছে। এক নম্বর হইল দুস্থ পুরানা সাথী ভাইদের কাছে আমাদের গাছতে যাইতে হবে। দুই নম্বর হইল ওলামায়ে কেরাম, তিন নম্বর হইল দুনিয়ার লাইনে যারা বিশেষ ব্যক্তি ভাইরা আছেন এনাদের কাছে, পুরানা ভাইদের কাছে আমাদের গাছতে যাইতে হবে। কেন, এনারা তো এলাকার মধ্যে একটা মেহনত করতেই আছে, আমরা কেন যাইতে হবে? আমরা এই জন্য যাইতে হবে যে দুস্থ এলাকার মধ্যে ওনারা মেহনত করেন, ওনাদের একটি আমাদের একটি, আমরা গেছি কালকে জমাত বাইর করতাম নগদ একটা, আর ওনারা রইল ফিকির যাতে ওই বৈশাখ মাস চৈত্র মাস যাইব, বৈশাখ মাসে ধান কাটা শেষ হইব, এরপরে এক জমাত যাইব। তাই নাকি এক ফিকির হয়েছে না দুই ফিকির হয়েছে? ভাই কয় ফিকির হয়েছে? দুই ফিকির হয়ে গেল। এই জন্য দুই ধারা আমাদের, এক নম্বর কাম হইল পুরানা ভাইদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আসতে হবে, কিন্তু এখানে হেকমতের সাথে দাওয়াত দিতে হবে। পুরানা বাইরে যদি আমরা প্রথমেই যাইয়া ওনাদের উপরে হামলা করে বসি, বলে যে ভাই হাল ফুর্সি করে আপনি কবে তিন চিল্লা দিয়েছিলেন, বলে হয়ে গেছে দশ বছর, বলে এরপরে বলে এক চিল্লা দিছিলাম, এরপরে বলে এরপরে উজুরের কারণে যাইতে পারি নাই, বলে ওহো এই জন্যই তুই এলাকার মধ্যে তবলিগের কাম নাই, আপনি এখন নগদ তিন চিল্লার জন্য চলেন, আবার কাম চিন্তা হবে, বারাশ টাকা জমা করেন। তাই এই কথা বললে এই বেচারারে আর তিন দিন চার দিন মসজিদের মধ্যে আমাদের সাথে মোলাকাত হবে না, এই জন্য দুষ্ট আমরা কি করতে দিব, একমতের সাথে তারে তুস্কিল করি। আমি সাহেব বানাইছেন, আপনি যাই বলেন যে ভাই মসজিদের মধ্যে হাল কুর্সি করিয়া জমা চাইছে, আর একটু মেহরবানি করে আপনি মসজিদে আসেন, এসে কামের তরতিব বানিয়ে দেন, যাতে আমরা সেইভাবে কামটা করতে পারি, আমাদের সময়টা ব্যবহার হয়। মসজিদে বাইরে নিয়ে আসেন, আইলো মসজিদে তারে রাখেন, টাকাটা রাখেন যে ভাই নগদ জমা কি করে বাইর হয়, এখানে বাস কাম কি করে চালু হয়, মসজিদ আবাদ হয়, এটার জন্য আপনি রায় দেন। তো যখন রায় দিব তার সাথে মশলা করলেন, তারের আহবর বানাইবেন, তারের সঙ্গে রাখবেন, ইনশাল্লাহ তার গাড়িও চালু হয়ে যাবে। তো এক নম্বর হইল ওনারা মসজিদও আনবেন, এক জাহেন বানাই দিব, কেমনে জিজ্ঞাস করেন যে ভাই নগদ জমাত কেমনে বাইরে। তো ওনারা বলবেন যে হুজুর বৈশাখ মাসে আমরা যাইব, সাতজনের নাম তৈরি হয়ে গেছে, আরো দুই চারজন আপনারা তৈরি করে যান, তাইলে বহুত ভালো হবে, আমরা এখানে খুশি হওয়ার নাই, নারাজও নাই। বলবো যে ভাই আল্লাহ আপনার আপনাদের মেহনতের মধ্যে বরকত দান করুক, কতজন আপনাদের গ্রামে পানি পুরুষ আছে? বলে 150 জন। 10 জন যাইব বৈশাখ মাসে, এখন আর বাকি কত? বলে 140। এই 140-এর মধ্যে কার চিল্লা কোজা, কে নাম দিয়ে যাইতে পারে এনাদের নাম দেন? তো ভাই বুজুর্গ দুষ্ট, এই জন্য নিয়ত করেন যে আল্লাহ ওই বৈশাখ মাসে জমাত বাইর করবো, ওই আল্লাহ কালকে জমাত বাইর করতে পারে। দুজনের যদি নিয়তে ছয় নবের জমাত বাইর হবে, ওলামা ইকরামের কাছে আমাদের দাস্ত যাইতে হবে। ভাই দুষ্ট, এইখানেও বহুত আদবের সাথে যাইতে হবে। হাদিয়া নিয়ে যাইব, হাদিয়া যে কোনো জিনিস হইতে পারে, শুধু আত্মরিতা কোনো শর্ত না, যে কোনো জিনিস আপনি হাদিয়া নিয়ে যান, মিষ্টি নেন, কলা নেন, ফল নেন, আর ভাই দুষ্ট না বিস্কুট নেন, কিছু নাই নগদ টেকাও হাদিয়া দিতে পারেন, সুন্নত হিসাবে, সুন্নতের উপরে আমল করার জন্য। এরপরে ওলামা ইকরামের কাছে গাছে যাইব সাইন নিয়েছে। এক নম্বর হইল যে দোয়া লওয়ার জন্য যাইতেছি, হযরত উলামা ইকরাম সাহেবের দোয়া, ইনাদের কাছে যাচ্ছি দোয়ার জন্য। দুই নম্বর হইল ওনাদের এলিম থেকে ফায়দা লওয়ার জন্য, ওনাদের কাছে আসেই তো কোরআন আর হাদিস, গেলে কোরআন হাদিসের কথা শুনবো, আমাদের ইমান বাড়বে, উপকার হবে। তিন নম্বর হইল আমাদের জিয়ারত সহবত এবাদত মনে করে যাইব, যে দিনদারের সহবতে কিছু সময় থেকে হয়। আর চার নম্বর হইল এগিয়ে হতে যাইব যে ওনার এলিমের দ্বারা এই এলাকার মুসলমানের উপকার হইতেছে, সারা দুনিয়ার মুসলমান কি করে উপকৃত হইতে পারে, এই নিয়ত করে দেব। বায়ার বুজুর্গ আর দুষ্ট, এই তিন নিয়তে আমাদের ওলামা, তার নিয়তে ওলামাদের কাছে যাইব, যদি সুযোগ পাই তার গুজারি শুনাই দিব, সুযোগ যদি না পাই তাইলে দোয়ার দরখাস্ত করে আইসা দেব। মসজিদও আইসেন, ওনার থেকে নসিহত গ্রহণ করবো, ইনশাআল্লাহ ওনার কোরআন হাদিসে ওনারে তুস্কিল করবে, আমাদের আর বলতে হবে না। হ্যাঁ, জামাতে ওলামা ইকরাম আছেন, তাইলে ওলামা ইকরামকে যদি তশকিল করেন তাইলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। এরপরে হইল ভাই আর বুজুর্গ আর দুষ্ট, চার নম্বরে হইল, তিন নম্বরে হইল আমাদের এলাকার মধ্যে যে গেছি দুনিয়ার লাইনে যারা বিশেষ লোক, ইনাদের কাছে রাখতে যাইতে হবে। মাদবর সাহেব, মোরল সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, যে লাইন এই লাইনের যত লোক আছে তাদের কাছে আমাদের যাইতে হবে। ভাই বুজুর্গ আর দুষ্ট, এখন আমাদের কি করতে হবে? বলেন যে সেই গানের মধ্যে আমাদের একমতের সাথে দাওয়াত দিতে হবে, যদি একমত ছাড়া দাওয়াত দেন তাহলে বহুত বড় নোকসান হবে। এই জন্য ভাই একজন গেলেন, আপনি যাই চেয়ারম্যান সাহেবের সাথে মোলাকাত হইল, উনি নতুন একখান বিল্ডিং বানাইছেন, তুবালাগায় বসে আছেন, আপনি একবার দেখতে বললেন যে হাল কুর্সি করলেন, হাল কুর্সি করে বললেন যে চেয়ারম্যান সাহেব এই যে বিল্ডিং বানাইছেন আর সুবা লাগাইছেন, এগুলা তো কিছুই থাকবে না, কালকে মরিয়া 3.5 হাত মাটির নিচে যাই আমরা শুইতে হবে, এই যারও কিছু ব্যবস্থা ফিকির করেন। আচ্ছা, এই যে কথাটা আছে যে এইভাবে আপনি দাওয়াত দেন, তাইলে কি চেয়ারম্যান সাহেব খুশি হইব না নারাজ হইব রে ভাই? হ্যাঁ, নারাজ হয়ে নিব যে এই লোকটা তবলিগের মানুষ তো বহুতই খারাপ, বদুয়া করে আমি কালকে মরিয়া যাইতাম, কেমন কথাটা বললো, বহুতই খারাপ কথা। এই জন্য কথা আপনি হক হইছেন, কথাটা আপনার বিলকুল হক, কালকে না হয় পশু মরবেই মরবে, এবং মাটির নিচে 3.5 হাতের নিচে যাইব, না হয় যেখান দিয়ে বর্ষকে চলে যেতে হবে। কিন্তু ভাই বুজুর্গ দুষ্ট, একমতের খেলাফ হয়ে গেছে, এই জন্য ওইখানে একমতের সাথে দাওয়াত দিব যে ভাই দেখেন আল্লাহ পাকে আপনারে সুখ শান্তি আরাম রাহাত দিচ্ছেন, এর চেয়ে বেশি হাজারো কোটি গুণ আল্লাহর দরবারে রয়ে গেছে, এই কামিয়াবি সফলতা ইজ্জত সম্মান আরাম রাহাত পাওয়ার জন্য আল্লাহ দিন দিচ্ছেন, এই দিন যার জিন্দগিতে যে পরিমাণে সেই পরিমাণে সে কামিয়াব, দিন শিখবার জন্য তিন চিল্লা ছিল্লা 10 দিন 20 দিন মাসে লাগায়, 3 দিন লাগায়, এখন দেখেন এই লোকের তবলিগের সাথে গান স্টেশন আছে, সব মাঝে মধ্যে শুরু হয়, এখানে 3 চিল্লার দাওয়াত দিতে পারে, নতুন মানুষ তারা 3 চিল্লার দাওয়াত দেওয়ার দরকার নাই, তারে আরও জিম্মাদারি দিয়ে আছে। যেহ আপনার সাথে যাদের দেখা হইব আমরা 3 দিন 4 দিন আপনার মসজিদে থাকবো, মেহরবানি করে সব বাইরে আপনি মসজিদের মধ্যে পাড়াই দেবেন। তো ওনারে যখন এই জিম্মাদারি দিয়ে আইলেন, সর্দার মানুষ দেখা হইলে মানুষ দেখব তার কাছে, কথাবার্তা হইব ফাঁকে বলবে, যাও গিয়ে মসজিদে তবলিগের লোক আইছে, এই লোকটা যদি দুই চারটা লোকরে দাওয়াত দেয় আল্লাহ তারে মসজিদে আসার তৌফিক দান করবে, এইটা দাওয়াতের বরকতে সেও মসজিদে আইব কথা শুনবে জেহেন বলবে, এই লাইন হইলো আমাদের খুশুসি কাজ। তো ভাই দুস্থ খুশুসি কাজ তো শুধু প্রথম দিনই যাওয়ার পরে না, যত খাওয়া যত লাইনের খুশুসি কাজের দরকার একবার তিন দিন চার দিন প্রত্যেক দিনই করতে পারে। এরপর হইলো ভাই আমাদের তৃতীয় আমল মশলার পরে তালিম, ভাই আমাদের তালিমের মধ্যে তিনটা জিনিস হবে, কয়টা জিনিস হবে ভাই? তিনটা জিনিস। এক নম্বর জিনিস হইলো বলেন যে কোরআন শরীফের মস্ত করা, দুই নম্বর ফাজাইলের কিতাব থেকে পড়া, তিন নম্বর হইলো ছয় নম্বরের মুজাকেরা করা। ভাই দুস্ত এক নম্বর হইলো কোরআন শরীফের মস্ত করা, রোজানা কেন কোরআন পড়তে হবে, জমাতে হাফিজ সাহেবও পড়তে হবে কেন? এটা কোরআন শরীফ আল্লাহর পবিত্র কালাম, কোরআন শরীফ কার কালাম ভাই? আল্লাহর পবিত্র কালাম, আল্লাহ হেদায়েতের নূর বানাইছেন, এই জন্য দুস্ত দিলের মধ্যে হেদায়েতের নূর বানানোর জন্য, দিলের মধ্যে হেদায়েতের নূর লওয়ার জন্য রোজানা কোরআনের হালকায় বসতে হবে। এই জন্য আমির মামুর প্রত্যেকের হেদায়েতের দরকার, প্রত্যেক বসব। দুই নম্বরে হইল দুস্থ আজাইলের কিতাব থেকে আমাদের পড়তে হবে, কেন? যে এটা আল্লাহর ওয়াদা আর ওয়াহিদ এবং আল্লাহ রসুলের ওয়াদা ওয়াহিদের উপরে ইমান আর একিন বানাইবার জন্য। এই জন্য দুস্থ যেহেতু ইমান আর একিন বানানো এক হাদিস একশোবার শুনলেও আমাদের কোনো আপত্তি নাই। আর হইল ভাই ছয় নম্বরের মুজাকেরা করা, ভাই দুস্থ ছয় নম্বর এটা বয়ান বক্তৃতার জন্য না, বলকে নিজের জিন্দগির মধ্যে ফিট করার জন্য। ভাই দুস্থ এটা হইল উদ্দেশ্য। তর্তিব কি হবে? তর্তিব হবে প্রথম দিন ভালো করে শুনি ভাই, প্রথম দিন আমি হিসাবে সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে এক হালকা লাগাইব, ফাজাইলে কোরআন থেকে দুই এক হাদিস শুনাইবেন, শুনাইয়া এরপরে প্রত্যেক থেকে সূরা ফাতিহা শুনবেন। এখন দেখতে পাইবেন আমি হিসাবে যে ওনার জমাতের মধ্যে কতজনে সুস্থ পড়ে, এটা সব যত কুরুজ আছে তিন দিন থেকে তিন জিল্লা পর্যন্ত কতজনে শুদ্ধ পড়ে। এখন দেখা গেল যে তিনজনে শুদ্ধ পড়ে তাহলে তিন হালকা হবে, পাঁচজনে পড়ে পাঁচ হালকা হবে, একজনে পড়ে এক হালকা হবে, এক এক আয়াত করে শুদ্ধ করে সামনে যাইতে হবে। একজনে ভুল পড়ে পরে কিরকম হইয়া খানামুরু ইয়া মুস্তাকিম, তো তারে পুরা সুরা শোনাইবার কোনো দরকার নাই, এখানেই তারে আটকাই দেন, এখানেই তারে মস্ক করাইতে থাকেন। ভাই দুস্থ মস্ক করাইতে করাইতে ষোলো আনার মধ্যে আমার চোদ্দ আনার শুদ্ধ হয়ে যাবে আয়াতটা, ইয়া কানা আবুদু কানা আবুদু জমাই থাকে, কারণ কিতাব শুরু হয়ে গেছে, যান কিতাবের মধ্যে দেখে শুরু হয়ে যাইব। এরপরে দুস্থ কিতাব তালিম শেষ হয়ে গেল, তারে আলাদা নিয়ে বসবো, বসে হয়েছে দুই আনা ভুল রয়েছে এটা শুদ্ধ করাই দিলাম। রোজারা যদি একটা করে আয়াত শুদ্ধ হয় তাইলে চল্লিশ দিনে কত আয়াত হবে ভাই? কত আয়াত হবে? চল্লিশ আয়াত। এই লোকটায় মৌত পর্যন্ত নমাজ করিয়া যে সব পাবে আল্লাহ আপনারে ওই পরিমাণে সব দান করবে। কত বড় কামাই হইল, নিজের কামাই মনে করে সময়টা আমরা এই কামের মধ্যে লাগাইব। এরপরে হইলো ভাই দুস্থ ওই যে কিতাব যে পড়বো ফাজাইলের কিতাব, ভাই দুস্থ ফাজাইলে আমলের সাত কিতাব একবার পড়বো আর একবার মুনতাখাব হাদিস পড়বো। ভাই দুস্থ ফাজাইলের সাত কিতাব হইল ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে সাদাকাত, হেকায়েতে সাহাবা, পত্রিকা ওয়াহেদেরাত, এই সাত কিতাব পড়ব। রমজান মাস আইলে আরেকটা বাড়িয়ে দিব ফাজাইলে রমজান, হজের মৌসুমে ফাজাইলে হজ আমরা এটার সাথে লাগবো। ভাই বুজুর্গ দুস্থ এই আর এখন এই সাত কিতাবে আমরা পড়ব। ভাই দুস্থ আসল হাদিসটা যেটা আছে এটারে আমরা দুইবার তিনবার করে পড়ব, ফায়দা একবার পড়ব, ওই কিতাবের মধ্যে লম্বা হাদিস যেটা এটারে একবার পড়ব, আর শুধু হাদিসগুলো যেগুলো আছে এগুলারে আমরা দুইবার তিনবার করে পড়ব, কোনো আপত্তি নাই। নবীর হাদিস থেকে আমরা মজা পেয়েছি। তো ভাই বুজুর্গ দুস্থ এমনিভাবে এই যে ফাজাইলের কিতাব আছে এগুলারও এই সবগুলা কিতাব এই তিনটা কিতাব রে ভাই বুজুর্গ আর দুস্থ পাঁচ সাতবার আমাদের এই সফরের মধ্যে তিন চিল্লার মধ্যে পাঁচ সাতবার আমাদের খতম করতে হবে। ভাই দুস্থ ইস্তেমাই শুনান শুনানির মধ্যে যে ফায়দা, ব্যক্তিগত করার মধ্যে এই ফায়দা নাই, আর ব্যক্তিগত যে আমরা করবো এটার মধ্যে যে ফায়দা হয় এমনি ইস্তেমাইয়ের মধ্যে ওই ফায়দা নাই। এই জন্য আমরা ইস্তেমাইও দুই তিনবার এক সিল্লার ভিতরে খতম হওয়া যায় সবগুলা কিতাব, আবার ইনফরাজিও আমাদের হওয়া চাই। এই জন্য সবচেয়ে উত্তম হইল প্রত্যেক সাথে আমরা কিতাব কিনি, তাইলে আমরা ইনফরাজির সময় ব্যক্তিগত কিতাবগুলো আমরা দেখতে পারবো, বাড়িতে যাইয়া আমরা তালিমের মধ্যে ঘরের মধ্যে তালিম চালু করতে পারবো। তো ভাই বুজুর্গ দুস্থ আর ছয় হইল কিতাব পড়ার শক্তি, আর হইল বাইদুস্ত ছয় নম্বর, বাইদুস্ত ছয় নম্বর। এটা নতুন সাথীবাইদেরকে আমরা নাম শিখাই দিব, শুধু নামটা, এরপরে একটা নাম আর নম্বরের নামটা শিখাই দিলাম আর লাভ, এরপরে উদ্দেশ্য লাভ, এটা শিখাই গেল তো হাসিল করবার তরিকা আর লাভ, ওই যে তিন তিন বলি আছি, এটা হয়ে গেল। তো বলে যে বাইদু দুর্গদুস্ত প্রত্যেকটা নম্বরের মধ্যে দশটা করে অন্তত কমাস কম লাভ শিখাই দিব, তাইলে দাওয়াতটা নুরানি হবে। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ আমাদের এই তালিমের মধ্যে এই তসিবের সাথে হবে। তালিমের আদব হইল দুস্থ, জরুরত থেকে আমরা ফারিক হয়ে বসতে দিব, বা উজু বসবো, পারলে দুই রেখা তমস করিয়া বসবো, সুন্নত তরিকায় বসবো, আজমতের সাথে হক আদায় করে শুনবো, আমলের নিয়তে পৌঁছানোর নিয়তে আমরা শুনবো। ভাই বুজুর্গ দুস্থ তালিম করলে লাভ কি হয়, সতিনা নাজিল হয়, রহমত বর্ষিত হয়, ফেরেশতারা দর্শন করেন, আর সবচেয়ে বড় পুরস্কার হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার আলোচনা হইতে থাকে। ভাই দুস্থ এই জন্য সকাল বিকাল মিলাইয়া আপনার চার ঘন্টা তালিম হবে, যে তালিম লেখাপড়া জানে না তারও জিম্মাদারি লাগাইব, সে কিতাব পড়তে পারবে না, বাকি তো আমলগুলো করাইবে করবে নিলে, যদি আল্লাহ রাস্তায় তালিম না করে তাহলে ঘরে যাইয়া কি করে তালিম করবো। ভাই এখন আমাদের তালিমও হয়ে গেল, আল্লাহ তৌফিক দিলে জোহরের আগেই আমরা সারাদিনের থেকে ভারী হয়ে যাই, এখন জোহরের নামাজ আজান হয়ে গেল, আমরা আজানের আগে ওজুর আগে আজানের আগে ওজুর থেকে ভারী হইব, নাহলে অসুবিধা কি, আমরাও ওজু করতে গেছি এলাকাও আজান হয়ে যাই গেছে, ওজু করতে করতে দেরি হয়েছে, এদিকটা সব্বিরুল আসিতে গেছে না হয় শূন্য পৌঁছে যাই, আগের থেকে আমি সব আজানের আগে সব সাথী ভাইদেরকে তৈরি করে রাখবেন যাতে মহল্লার বাইরের সাথে আমাদের আর কোনো হুজুম না হয়। এখন হইল আরেক কাপ আজান হয়ে গেছে, এখন মহল্লার মুসল্লিরা মসজিদে আসে গেছে, আপনাদের আন্দাজ হয়ে গেল যে এই মহল্লার মধ্যে কি পরিমাণে দিনদারি আছে, পাঁচটা দিনদার ছাড়া জোহরের নামাজের মধ্যে মুসল্লিরা আসে না। এখন হইলো দুস্থ আমরা মহল্লার ভাইদেরকে বসাইবার জন্য আগে আমরা একজন এলান করতে বলা বয়ান করতে বলা ঠিক করে রাখছি, ওরা মিম্বরের পাশে থাকবে, মিম্বরের আশেপাশে থাকবে, যে নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল, দোয়ার পরে আমাদের এলান হবে, এলানের কোনো ধরাবন্ধা শব্দ নেই, বাকি এইসব এই শব্দটা বললে সবচেয়ে ভালো হয় যে ভাই আল্লাহর হুকুম মানা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রূপে চলার মধ্যে আপনার আমার দুনিয়ার সমস্ত মানব জাতির কামিয়াবি আর সফলতা এই সম্পর্কে কথা হইব, বাকি নমাজ পড়ে সবাই বসি বহুত পায়দা হবে। এইভাবে এলানটা করলে যদি একবার চলিয়াও যায় তো আপনার সমস্ত বয়ান শুনে হয়ে গেল, কারণ এক ঘন্টা বয়ান করলে একই কথা বলবেন যে আল্লাহর হুকুম মানা নবীর তরিকা চলো, এই কথা তার কানের মধ্যে পড়ছে। ভাই বুজুর্গ দুস্থ আর এমনি বয়ান করলে ওরা দুই রেখা শূন্য তুইরা ফৌরান দাঁড়াই দেবে, আমরাও দুই রেখা শূন্য তুইরা এই সময় আর নকল করবো না, আমরা ফৌরান দাঁড়াই এলাকাওয়ালাদেরকে বসা হালতে বসাইবার চেষ্টা করবো আর নকল পরে করবো। এখন যিনি বয়ান করবেন উনি ফৌরান দাঁড়াই দেবেন, দাঁড়াইয়া ভাই আর বুজুর্গ আর দুস্থ উনি কি করবেন, আস্তে আস্তে বলবেন যে ভাই যাদের নমাজ শেষ হয়ে গেছে নমাজের দিকে খেয়াল করে আমরা মসজিদের দিকে কি সামনে মিম্বরের দিকে আসি, একবারে আমরা পিছন থেকে ভাইদেরকে বসাই দিলাম, যখন ভাই আর বুজুর্গ দুস্থ এখন যিনি দাঁড়াইলেন আমরা এই ভাইদেরকে মসজিদে এলান করে আটকাইলাম, উদ্দেশ্য কি যে কয়দিন আমরা এই মসজিদে থাকবো যাতে মহল্লাওয়ালারা আমাদের সাথ দেন, এই জন্য আমরা ওনাদেরকে মসজিদে বসাইলাম। এরপরে হইলো ভাই বুজুর্গ দুস্থ আমরা এখন এই ভাই কি করবেন, এইভাবে বলবেন কথা যে ভাই আল্লাহ পাক আমাদের খালিক আর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর ইচ্ছা এসে আল্লাহর ইচ্ছা আবার চলে দিতে হবে, এই জন্য ভাই বুজুর্গ দুস্থ দুনিয়ার কোনো জিনিসের মধ্যে আমাদের কামিয়াবি সফলতা নাই, আল্লাহ আমাদের কামিয়াবি আর সফলতা রাখছেন আল্লাহর হাতে, আল্লাহ কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে দিন পাঠাইছেন, এই দিন আপনি আমার জিন্দিগিতে যার জিন্দিগিতে যেই পরিমাণে সেই পরিমাণে কামিয়াব, পুরা দিন পুরা কামিয়াব, আধা দিন আধা কামিয়াব, দিন নাই তো না কাম ধ্বংস হবে, দিন কার জিন্দিগিতে মুক্ত আসে না, দিন শিখতে হয়, এই দিন শিখবার জন্য আমরা বিভিন্ন এলাকার থেকে সময় ফারিক করিয়া আপনাদের এলাকার মধ্যে আসছি, উদ্দেশ্য কি আপনাদেরকে সঙ্গে নিয়ে এলাকাতে এইভাবে মেহনত করব যাতে এই এলাকার সমস্ত ভাই আল্লাহ রাস্তায় বাইরে যায় দিন শিখার মধ্যে লাগে, আপনাদের উচিলায় যত ভাই দিন শিখতে বাইরিবে দিন শিখবে সবে মিললে যে সব আল্লাহ আপনারা ওই পরিমাণে সব দান করবে। ভাই বুজুর্গ দুস্থ বলেন যে আপনারা আনসার হবেন আর আল্লাহ রসুলের দোয়া করে গেছেন যা আল্লাহ আপনি আনসারিদের মাফ করো এদের আওলা দেবেন নসলদের মাফ করো, কে কে আছেন জিনারা তুইয়ার হইল আলাদা করেন, জিনারা তুইয়ার হইল না এনাদেরকে দায়ী বানাই আপনারা সারেন যে ভাই যান কাম শেষ করিয়া অন্যান্য ভাইদেরকে সঙ্গে নিয়ে মসজিদে আসবেন, এদিক যে ভাই দুস্থ জিনারা রইল এনাদের বিশ্বাস উসুল করেন, এমনিভাবে ওনাদেরকে নিয়ে পরামর্শ করেন, নগর জমাত কেমনে বাইর হবে এমনিভাবে ওনাদের সাথে পরামর্শ করেন, এমনিভাবে ত্রিপুরা মোলাকাত হয় উমুমি রাষ্ট্র কখন হবে সব কিছু। ভাই বুজুর্গ দুস্থ খানা বিনা ওনারা বেশি আলাদা আমরা সাথে কম হইলে দুই একজন আমাদের সাথে খাইতে পারে কিন্তু পয়সা জমা করবে আমাদের সাথে। এটা প্রথম দিন। দ্বিতীয় তৃতীয় দিন জোহরের পরে ফাজাইলের কিতাব থেকে দুই এক হাদিস পড়িয়া আমরা কি করবো এলাকাওয়ালাদেরকে তসকিল করবো, ভাই কে আছেন আমাদের সাথে গাছতে চুরি করবেন। ওনারা তৈরি হয়ে গেল আমরা গাছতে এখন ইনাদের চিকিৎসা দিয়ে দেব, যে পারে বসুক যে পারে না বসুক, বিকালের তালিম আমরা শুরু করে দেব। বিকালের তালিম হয়ে গেল এক ঘন্টা দেড় ঘন্টা ছিল, কারণ দুই বেলায় মিলেই আমরা চার ঘন্টা পুরা করবো তালিম। তালিম হয়ে গেল এখন আরো আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে, আসরের নামাজ শুরু হয়েছে। এখন ওই আমাদের কি জিম্মাদারি বলে যে সব কাটিয়ে নিয়া এখন মুজাকেরার মধ্যে লাগে, এখন ওই আরকানের মুজাকেরার নমাজের নমাজের শুনে নমাজের রুকু শিখান সবিরা শিখান, এমনিভাবে দোয়ায় কোনো তাত্তাহিয়াত শিখান, এরপরে এমনি আপসের মধ্যে মুজাকেরা করেন, নমাজের মুজাকেরা আমলের মুজাকেরা, এমনিভাবে মসজিদে থাকার সফরের আদব খানার শোয়ার এই সবগুলার মুজাকেরা হইতে থাকবে ইনশাআল্লাহ। এইরকম যদি হয় তাহলে আপনার সব সাথী ভাই নতুন নতুন ভাই আমাদের এইরকমভাবে কর্মী বনিয়ে দেবে, তার জিন্দগির মধ্যে সুন্দর জিন্দা হয়ে যাবে, নমাজ শুদ্ধ হবে। ভাই বুজুর্গ দুস্থ যদি দেখা গেল যে কিছু ভাই রয়েছে এখনো এরা উসুলি গাছতে, তাইলে মুজাকেরা তো করতে পারবো না কিন্তু শিকন শিকানি মেহনতের মধ্যে আমরা সাথী ভাইদের লাগিয়ে দিব। এখন আইলো আসরের নমাজ। ভাই বুজুর্গ দুস্থ এই সময় হইবে আমাদের আসরের নমাজের পরে হইল আমাদের উমুমি গাছ। এইটা একটা সময় আমাদের বাংলাদেশে বিশেষভাবে আসর আর মাগরিবের মধ্যাহ্নব এলাকার মানুষ পাওয়া যায় মাঠ থেকে বাড়িতে এসে পড়ে আর মাগরিবের ঘরে বয়ান হয়। উমুমি গাছের আসল সময়টাই হইল দুই নমাজের মধ্যাহ্ন হবে, এক নমাজের পরে গাছ আর এক নমাজের পরে বয়ান। উমুমি গাছ এটাই হইল ভাই দুস্থ এই কামের মেরুদণ্ড। যত নদী আইসেন দুনিয়াতে উমুমি গাছ করছে, এই জন্য আমরা আগের থেকেই একজনের গাছের আয়ত বয়ান করার জন্য আর এলান করে নেওয়া দুইজনের মেম্বরের পাশে রাখবো। যেই নমাজ হয়ে গেল দোয়ার আগে বা পরে এলাকার মানুষের পরামর্শের সাথে এলান করবে। ভাই বুজুর্গ দুস্থ বয়ান করে নেওয়ালা দোয়ার পরে ফোরান দাঁড়াই দেবে, এলাকার মানুষকে আমরা সামনে করে দিয়ে আমরা পিছনে বসবো। আল্লাহ রাস্তায় যিনারা গেছে ইনারা পিছনে, মহল্লাওয়ালারা সামনে থাকবে। এরপরে যেই ভাই বয়ান করবেন তিনি তিনটা কথা বলবেন, দাওয়াতের গুরুত্ব আহমিয়ত, দাওয়াতের লাভ, আর এরপরে তৃতীয় জিনিস হলো দাওয়াতের শক্তি। ভাই দুস্থ এইভাবে বলতে পারেন যে ভাই আল্লাহ তৌহিদ দিয়ে শুরু, আল্লাহ পাক আমাদের খালিক আর মালিক, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল দিন। দিন থাকবে দুনিয়া থাকবো, দিন থাকবে না দুনিয়াও থাকবে না, এই জন্য দিন থাকবার জন্য শর্ত দিয়েছেন আল্লাহ দিনের মেহনত দাওয়াত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবীদেরকে দিয়া দিন পাঠাই, নবীর আইসেন দুনিয়াতে আইসার দিন দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের মেহনত চালু হয়েছে দিন জিন্দা হয়েছে। নবী গেছেন গিয়া তো দাওয়াত বন্ধ হয়েছে দিন খতম হয়েছে, নবীর পরে নবী আইসেন সর্বশেষ নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ইনার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই নবীওয়ালা কামের জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন। ভাইয়ের বুজুর্গ আর দুস্থ এই দাওয়াতওয়ালা কাম আমরা যদি দাওয়াত দেই তাইলে আমরা জিন্দগিতে দিন থাকবো, আমরা যদি দাওয়াতের কাম ছাড়িয়ে দেই আমাদের জিন্দগি থেকে দাওয়াত দিন মিটিয়ে দেখব। এটা আমাদের জিম্মাদারি, যেহেতু আমরা নবীর নাই। ভাই দুস্থ এই জিম্মাদারি আদায় করলে কী লাভ হবে? বলেন যে এখন যা যাইয়া দাওয়াত দিবেন প্রত্যেক কথার বিনিময় আল্লাহ আপনাদেরকে এক এক বছরের এবাদতের সওয়াব দান করব। বলেন যে আপনাদের উসিলায় যত মানুষ আল্লাহ রাস্তায় বাইরে হবে সবের সমান সব পাবেন। ভাই দুস্থ আল্লাহ রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোয়া কোনোদিন একত্রিত হবে না। ভাই দুস্থ যে আল্লাহ রাস্তায় যাই যে ধুলাবালি লাগবে এগুলা গায়ের মধ্যে ধুলাবালি লাগছে, এগুলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ফাউডার হইব, ফাউডার হইয়া পরিবর্তন হয়ে যাইব। ভাই বুজুর্গ দুস্থ কে তৈয়ার আছে? বলেন যে যিনারা তৈয়ার হইল এনাদেরকে সামনে নিয়ে জমাত বানাইতে হবে, এলাকার রাহবর হবে একজন এইরকম জানেন না মানুষ, এর যিনি এলাকার সবরে জানেন শুনেন রাহবর বানাইব, জমাত থেকে একজন জিম্মাদার একজন মুসাকাল্লি, দশজন দিয়ে জমাত বানাইলে সবচেয়ে উত্তম, দুই জমাত তিন জমাত হলে ছয়জন সাতজন রয়েছে কয়জন হয় এলাকার মানুষও সরিয়ে দিতে পারে, বাড়ি বাড়ি সব যেতে হবে উনি যাচ্ছে। তো এখন আমার লাভ বলিয়া জমাত বানানো হয়ে গেল, এখন আদব বলিয়া দেবে বলে যে ভাই এখন যে আমরা যাইব দোয়া করে আল্লাহ সাহায্য লিয়ে যেতে হবে, কারণ আল্লাহ সাহায্য না করলে কোনো অবস্থাতেই নগদ লোক বাইরিব না মসজিদ আসবে না। কামিয়াবি কামিয়াব গাছ তৈরি ওইটাই যারা নগদ লোক আসতে পারে, তো নগদ লোক তো আসবে না যদি আল্লাহ সাহায্য না করেন, দোয়া করে যাইব, নজরে হেফাজত করে যাইব, আমির মান্যে যাইব, অমুক আসতে যাই, কোথাও খানা পিনা চলবো না, কোথাও আমরা বসে থাকবো না, বলবে ভাই আর বুজুর্গ দুঃস্থ আমরা কি করব। বলেন যে ওই রাহাগর যিনি হবে সালাম দিয়ে লুকরে তৈরি করবেন, দাওয়াত দেন ওয়ালা মুসাকাল্লিম ভাই দাওয়াত দিবেন, প্রথম কলবাও করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ে বলবেন যে ভাই কলমার উপরে আমরা ঈমান আনছি এবং আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে আখেরাতের উপরে, তো আখেরাতে আমরা যে যাইব এই ঈমান আমল ছাড়া কিছুই যাইব না, ঈমান আমল শিখতে হয় আপনারা দরকার মসজিদের কথা হইতেছে, যদি লোকটা নগদ তৈরি হয়ে যায় আমাদের এক ভাই একরামের নিয়তে তারে মসজিদ পর্যন্ত পৌঁছাই দিবে, আর ভাই দুঃস্থ যদি তৈরি না হয় তারে কি করবে তাইবেলায় আসবে যাতে মাগরিবের আগে আইসা মসজিদে হাজির হয় অন্যান্য সাথীদেরকে নিয়ে, দাওয়াত দিলে সেও মসজিদে আসতে পারবে। এইভাবে ভাই দুঃস্থ মহল্লার একদিক থেকে মসজিদের দিকে আসবো, ঘুরিয়া অথবা শেষ প্রান্ত থেকে মসজিদের দিকে আসবো, এমন সময় আসবো যাতে আইসা আমরা তকবিরে উলায় নামাজ করতে পারি। দুই নম্বরে ভাই দুঃস্থ আমাদের মসজিদের ভিতরেও তিনটে আমল হবে, এক ভাই দুঃস্থ এক ভাই মানে কিনের কথা বলবেন আর এক জিকির দোয়াতে থাকবে, মসজিদের ভিতরে যত জিকির দোয়া হবে তত ইনশাআল্লাহ নগদ লোক মসজিদে আসবে, আর তিন নম্বর হলে দুই ভাই ইস্তেকবারে থাকবে, যিনারা মসজিদের দরজায় থাকবেন লোক নামাজ করে যাইতেছে তারে মসজিদের বসাইবার ফিকির করবেন, বাইরে লোক আছে ওনাদেরকে খুশামুদ করে মসজিদের ভিতরে আনবেন, এমনি এক ভাই এসে ইস্তেকবাল করে নামাজ পড়াইবেন, নামাজ শেষ হয়ে গেছে তারে মসজিদের ভিতরে দুঃস্থ বলেন যে হালকায় বসাইবার ফিকির করবেন, ভাই দুঃস্থ মাগরিবের অল্প আগে ছাড়বো, বেশি আগে ছেড়ে দিলে অসুবিধা কি এলাকার মানুষ চলিয়ে যায় আর ফিরিয়া মসজিদে আসতে পারে না, এই জন্য এমন সময় ছাড়বো যাতে উপরিয়া তকবিরে উলায় কি করতে পারে বলেন যে নমাজটা ধরতে পারে, এই কথাগুলো আমাদেরও দরকার, এই জন্য গুরুত্ব দিয়ে আমরাও শুনবো, আল্লাহ তৌফিক দিলে মাগরিবের আগে তিন তসবি আদায় করে নিব, দোয়াতে থাকবো, যদি দেখা গেল যে মাগরিবের আগে আদায় করতে পারি নাই তাইলে মাগরিবের নমাজের পরে বলে শোয়ার আগে আমি সবে তরকিব দিবেন, তিন তসবি আমাদের কোরআন তেলাওয়াত জরুর আদায় হওয়া চাই, এই হয়ে গেল আমাদের উমুমি রাষ্ট্র। এরপরে হইলো ভাই বুজুর্গ দুঃস্থ বাদ মাগরিব হইব আমাদের উমুমি বয়ান, কোথাও অন্য খানে অন্য তরকিবে হইতে পারে, তো ভাইয়ের বুজুর্গ দুঃস্থ মাগরিবের পরে আমাদের উমুমি একটা দাওয়াত, সারাদিনের মেহনত হইল, উমুমি গাছ হইল, খুশুসি গাছ হইল, তালিম হইল, এখন আমাদের সারাদিনের মেহনতটা এখন আমাদের চালু হবে, ভাই বুজুর্গ দুঃস্থ আমরা সব ভাই আল্লাহর দিকে মোতাবজ্জু, বয়ান করনেওয়ালা এলান করনেওয়ালা দুজন মিম্বরের পাশে থাকবে, বলেন যেই মাগরিবের নামাজ হয়ে গেল এলান করনেওয়ালায় দোয়া করে এলান করে দেবে, বয়ান করনেওয়ালা দুই রেখা সুন্নত করিয়া ফোরান দ্বারাই যাইব, আমরা অন্যরা যারা আছি আমরাও দুই রেখা সুন্নত করিয়া এলাকাওয়ালাদেরকে বসাইবার চেষ্টা করব, আর এই বয়ান যখন ষষ্ঠীর শেষ হয়ে যাইব তখন আমরা নকল করে নেব, যাদের নকল করার আমরা আওয়াবিন করবো, ভাই দুঃস্থ বয়ান ষষ্ঠীর শেষ হয়ে গেল তখন আমরা করবো, কারণ এই সময় যদি গরিব এলাকার মানুষ ফিরে দিব আমাদেরকে এদেরকে দাওয়াত দিয়ে আনলাম এনারা রাত ধরতে পারলাম না ওনারা চলিয়া গেল, এই জন্য ভাই আর বুজুর্গ দুঃস্থ বলেন যে নকলটা আমরা বয়ানের ষষ্ঠীর পরে করবো, হ্যাঁ যিনি নামাজ করতে বয়ান করতে দাঁড়াইছেন তিনি যাতে এই কথা আবার না বলেন, বলে ভাই এখানে কেউ নকল করবেন না, এখানে ইমানের কথা হবে, এই কথা আমাদের বলার কোনো হক নাই, কেন দুঃস্থ এই মসজিদটা কি মহল্লাওয়ালাদের না আমাদের, হ্যাঁ রে ভাই মহল্লাওয়ালাদের, যেহেতু মহল্লাওয়ালাদের ওনারা মুসল্লি সাহেব হাজি সাহেব ওনারা নকল করো এনারা নকল শেষ হইব, এরপরে আমরা বয়ান শুরু করবো, ওরা ওরি কি আছে বাড়াবাড়ি নকল আওয়ামিন করতেছে পড়তে দেন, পড়া শেষ হয়ে গেল এরপরে আমরা বলবো, ভাই বুজুর্গ দুঃস্থ মাগরিবের পরে যে আমাদের বয়ানটা হবে এটা ধরাবন্ধা কোনো সময় নাই যে আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করতে হবে, বয়ানটা আমাদের ছয় নম্বরের ভিতরে থাকবে, এইটা ঘটবান্ধা বলার কোনো দরকার নাই, প্রথম নম্বর কলমা দ্বিতীয় নম্বর নামাজ, কিন্তু আমরা কলমা নামাজের কথাই বলবো ইমান আমলের কথাই বলবো, কিন্তু তিন জিনিসের গুরুত্ব দিব, তৌহিদ আল্লাহর কুদরত বড়াই নবীর তরিকায় কামিয়াবি রেসালাত আর আখেরাতের কথা আমরা বলবো, এরপরে এই যে দুঃস্থ বলেন যে নামাজের কথা বলিয়া এরপরে এলিম জিকিরের উপর দিয়া কথাবার্তা বলিয়া শেষে আল্লাহ রাস্তায় যাওয়ার ফজাইল বয়ান করবো, বয়ান করে তসকিল করবো, ভাই দুঃস্থ আমাদের বয়ানের মধ্যে কোনো রাজনৈতিক কথাবার্তা না বলি, কোনো ভাটির পক্ষেও বলবো না, কোনো ভাটির বিপক্ষেও বলবো না, কোনো ব্যক্তির আলোচনাও নাই, কোনো ব্যক্তির সমালোচনাও করবো না, কোনো আলোচনাও নাই সমালোচনাও নাই, ভাই বুজুর্গ দুঃস্থ বলেন যে আমরা কি করবো এই বলি তো আল্লাহর কথা, রসুলের কথা, কবর হাসর আখেরাতের কথা বলবো, বললে তসকিল করবো। ভাই দুস্ত নগদ আমরা সিনসিল্লায় বাইর করার জন্য প্রথম দাওয়াত দিব, এরপরে প্রত্যেক বছরকে তিন চিল্লা লাগালে তাদেরকে তসকিল করবো। এরপরে ভাই দুস্ত নগদ চিল্লা যারা নাম দিল এনাদেরকে দাঁড় করাই আলাদা এক সাইডে নিয়ে যাইব। ভাই বুজুর্গ দুস্ত বাকি যেনারা রইল আমরা লই এনাদেরকে হালকাতে বানাইব, বানাইয়া দুজন তিনজন করে করে এনাদেরকে আরো তসকিল করবো। ভাই দুস্ত যেনারা তসকিল নাক তৈয়ার হয়ে গেল এনাদেরকে আলাদা নেই নিয়ে ওনাদেরকে বলি যে ভাই আপনারা নগদ নিয়োগ করে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ নগদ নিয়োগ করছেন, নাম লেখাইছেন, এখন বাড়ার টাকাটা জমা করেন, বিছনা লইয়া রাত্রে থাকেন। এখন এদের বিলের কথা বাইরিব, কেউ কইব যে ঠিক আছে আমি যাচ্ছি বাসার থেকে বিছনা নিয়ে আসতেছি, আর কেউ বলে যে এখন পারতেছি না কয়েকদিন পরে যাইতে হবে। আমরা ওনাদেরকে একটা টাইম দিয়ে দিব যে কতদিন পরে ওনাদেরকে আমরা উসুল করবো, এতদিনের ভিতরে আপনারা তৈরি করতে হবে। যিনারা দুস্থ তৈরি হইলে নগদ বাড়ির থেকে আনতো, পারলে আমরা রাত্রি এনাদেরকে উসুলি গাস্ত করবো। ভাই বুজুর্গ দুস্থ এনাদেরকে যাইয়া উসুলি গাস্ত করে আনবো। ভাই দুস্ত নগদ জমাত বাইর করার জন্য বহুত বড় কাম মেহনত করতে হবে। যেই জমাত আল্লাহ রাস্তায় বাইরিল, বাইরিয়া খেদ মতো করলো আর নগদ জমাত বাইর করলো, আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের তবলিগের কাম আসিয়া গেল। এই জন্য আমাদের কি করতে হবে বলেন যে অনেক লম্বা মেহনত করতে হবে নগদ জমাত বাইর করার জন্য। এক নম্বর হইলো যারা আমরা আল্লাহ রাস্তায় গেছি আমরা সর্বপ্রথম নিয়োগ করে মহল্লায় তো ঢুকবই, আমাদের ইস্তেমাই ইনফেরাদি আমল আমাদের পুরা করতে হবে। দুই নম্বর হইলো ভাই দুস্থ আমরা আর মহল্লাওয়ালা দুনোদের একটি রইতেইব নগদ জমাত বানাইবার। তিন নম্বর হইলো দুস্থ বলেন যে আমাদের পাঁচটা যে রাষ্ট্র আছে খুশুসি উমুমি তালিমি তস্করি এইগুলা সব আমাদের পুরা করতে হবে। ভাইয়ের বুজুর্গার দুস্থ যেই ব্যক্তি বারবার শুধু হজরতজি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন যেই ব্যক্তি বারবার তস্করি গাছতে যাইব আল্লাহ তার অন্তরের মধ্যে ইমান পাহাড়ের মতো মজবুত করে দিব। আর যে ব্যক্তি বারবার উসুলি গাছতে যাবে লোককে বা ঘর থেকে তৈরি করে আনতে যাবে আল্লাহ তার দিলের মধ্যে হেকমতের দরজা গেট খুলিয়ে দিবেন। এরপরে হইলো ভাই দুস্ত আরেক কাম করতেইব যে ওই ভাইকে উসুল করার জন্য আমির সাহেব দুইজনে তৈরি করে দিবেন, ইনারা সালাতুল হাজত করে তার জন্য দোয়া করবে, তার একরাম করবে। আমরা যখন উসুল করতে যাইব কিছু সৎকা করে দেব হিসাব ছাড়া, এইরকমভাবে যখন আমরা মেহনত করব একবার হইছেন আবার যাইব, একবার হইছেন আবার যাইব, বারবার যখন যাইতে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে নগদ জমাত দিয়ে দিবেন। ভাই বুজুর্গ দুস্থ নগদ জমাত বাইর করা বহুত বড় কামাই, একটা লোকরে আপনি মেহনত করে বাইর করলেন আল্লাহ রাস্তায় বাইরিল জিন্দগি বদলিয়া গেল, তো রসুল পাঠ সালাম ফরমাইছেন সমগ্র দুনিয়ার বাচ্চা হওয়ার চেয়ে বেশি লাভবান হয়ে গেলেন। এই জন্য ভাই দুস্থ একদিনে হয়েছে না, দুই দিন তিন দিন চার দিন লাগে এই নগদ জমাত বাইর করবো, এরপরে আমরা আরেক মসজিদে যাইব, এই মসজিদের মধ্যে ফার্স্ট কাম শুরু হয়ে ফেরিয়া এরপরে যাইব। এইরকম না যে দুই দিন ধরে খালি একটা মানে মসজিদ পুরা করলাম, মসজিদ পুরা করে না বলকে ভাই দুস্ত সন্ধ্যা কাম করা নগদ জমাত বাইর করা এবং বাস কাম চালু করা। ভাই বুজুর্গ দুস্ত প্রথম দিনই আল্লাহ তৌফিক দিলে আমরা মাগরিবের পরে মানে বয়ানের পরে অথবা এসান নামাজের পরে মহল্লাওয়ালাদেরকে জমা করিয়া এইখানের মধ্যে আমরা মসজিদ আর জমাত বানাইব, পাঁচ কাম চালু করা জিকির করবো। এটা একটু পরে বলতেছি দুস্থ, এটা আমরা বাড়ির যারা ফিরত যাইব তাদেরও দরকার, যারা আল্লাহ রাস্তায় যাইব তাদেরও দরকার। এখন হইলো ভাই দুস্থ এসের পরে খানা পিনা খাইয়া সব ভাই জলদি জলদি শুয়া পড়বে। এরপরে ওনাদের কি কাম তাহাজ্জুদের অন্তত কমাস কম আধা ঘন্টা আগে সব ভাইদেরকে আমাদের উঠে দিতে হবে, সব ভাই উঠে ধরে আধা ঘন্টা আগে কমাস কম নতুন কোরআন, যাতে মহল্লার ভাইরা এসে আমরা খানা মানে শোয়ার মধ্যে না দেখে। আল্লাহ রাস্তায় বাইরে দুই চার কাম খুব সতর্কতার সাথে করতে হয়। একটা হইলো যেহেতু আল্লাহর করে আমরা আসি ঘুম, মহল্লাওয়ালারা যাতে কোনো অবস্থাতেই আমরা ঘুমে না পাই, না সকালে না বিকালে। দুই নম্বর হইলো দুস্থ খানা পিনা, এমন সময় খানা পিনা আমরা খাইব যাতে মহল্লার লোকরা ইয়া মসজিদের মধ্যে আমরা খানা পিনাতে না পায়, এইভাবে আমাদের তরতিব বানাইতে হবে। এই জন্য আধা ঘন্টা আগে কমাস কম উঠে গেলাম, দুই সেন্টার থেকে ভারি হইয়া গাছের দিকে সাইডে বান্ধা রাখলাম, আল্লাহ তফিক দিলে দুই সাইডে রাত নমাজ করলাম, দোয়ার মধ্যে থাকবো, জিকির তেলাওয়াতে থাকবো। ভাই বুজুর্গ দুস্থ ফজরের নমাজ রাত দিয়া কোরআন শরীফ পড়ার মধ্যে সবচেয়ে বেশি নূর অন্য কোনো আজকালের মধ্যে এই রকম নূর পাওয়া যায় না। এই জন্য হজরতজি মোল্লা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ফরমাইছেন যে সবচেয়ে বেশি নূর পাওয়া আমি পাইছি কোরআন তেলাওয়াত ফজরের নমাজের আগে, এই জন্য এই সময় পড়বো। আজান হয়ে গেল আমরা দুই রেখাত নমাজ সুন্নত করিয়া তিন তসবি আমার দিনের যে আওরাদ আছে এগুলো সব আমরা পুরা করে নেব। বলে যে দুস্থ এইগুলো যখন পুরা হয়ে গেল সারাদিন আমি ফারি হয়ে গেলাম, এখন তালিমে গাছতে উঁচুলিতে লাগাইতে পারবো, এখন আসবো ফজরের নামাজ। ভাই বুজুর্গ দুস্থ, ফজরের নামাজের পরে আমাদের বয়ান হবে, ফজরের পরে ছয় নম্বরের উপরে আমরা কথাবার্তা বলবো, বললে আমরা তসকিল করবো। ভাই বুজুর্গ দুস্থ, ফজরের পরে এটা বহুত বড় গুরুত্বপূর্ণ সময়। ভাই দুস্থ, অনেক মুসলমান ভাই আছেন মহল্লার, যিনারা শুধু মহল্লায় ফজরের নামাজই করে, সারাদিন আর থাকে না, ফজর করিয়া নাস্তা করিয়া যে ওনারা যায় ওনাদের কর্মক্ষেত্রে, ওনারা সামনের জায়গাতেই এসা করিয়া বাসায় আসে, আইজা খাইয়া শুয়ে থাকে। এই জন্য ভালোভাবে তরকিব দিয়া নগদ লুকরে উসুল করার জন্য ফিকির করবো। ভাই দুস্থ দরকার করে নাম লেখে, এরপরে এলো দুস্থ আমরা যিনারা আছে এনাদেরকে রাহাবর বানাইব, রাহাবর বানাইয়া মহল্লার মধ্যে আমরা তস্কিলি গাছতে চলে যাইব। ভাই মহল্লার মধ্যে তস্কিলি গাছতে যাইব, আমরা এমনভাবে তরকিব বানাইব যে সকালে পাওয়া গেছে না জোহরের পরে পাওয়া যায় তো জোহরে যাইব, না পাওয়া যায় রাত্রে পাওয়া যায়, রাত্রে পাওয়া যায় রাত্রে যাইব, শুধু ওই ফজরের বয়ানের পরেই তস্কিলি গাছতে হবে যে এইরকম না, বলকে এমনভাবে তরকিব বানাইতে হবে দুস্থ যদি যখন ওই লোকটারে পাওয়া যাইবে তখন যাইব। এমনিভাবে আমরা মহল্লাটারে এমনভাবে ভাগ করে নিয়েছি, তিন দিন চার দিন নগদ জমাত বাইরে করছি আর এই মহল্লায় মেহনত করছি, তস্কিলি গাছতে করছি, যে এই মহল্লার মধ্যে কোনো একটা বাড়ির মুসলমান বাকি নাই যার সাথে আমাদের এই সময়ের ভিতরে তিন দিন চার দিনের ভিতরে দেখা হয় নাই, সবের সাথে আমাদের মোলাকাত হয়ে গেছে, আমরা ওনাদের উপরে মেহনত করছি। তো যদি এই তরকিব হয় তো ইনশাআল্লাহ আমাদের লাভটা কি হবে, বলেন যে এই আর বরকতে ইনশাআল্লাহ আপনাদের মেহনতের আসর যুগ যুগ ধরে এখানে বাকি থাকবে, ইনশাআল্লাহ নগদ জমাতও বাইর হবে আপনাদের ঘরে, ইনশাআল্লাহ এইখানের মধ্যে খাম বাকি থাকবে। এখন হইল দুস্থ যেই মহল্লার মধ্যে মসজিদ আর জমাত আছে তো ভালো, আর যেই মহল্লার মধ্যে মসজিদ আর জমাত নাই ওই মসজিদের মধ্যে আমরা জমাত বানাইব, এটা আমাদের বানাইতে হবে। এমনিভাবে ভাই দুস্থ আমরা বাড়িতে যারা যাইতেছি আমরাও ভাই আফজাইয়া বাড়িতে বানাইতে হবে। ভাই দুস্থ যিনারা দোয়ার জন্য আইসি বা এমনি পুজোরের কারণে যাইতে পারতেছি না বাড়ির দিকে যাইতেছি, আমরাও একটা কথা ভালো করে শুনি। ভাই দুস্থ আমরা এখন দোয়া হয়ে গেল খুশির সাথে আমরা না যাই বাড়ির দিকে, এমনি দোয়া হয়ে গেছে আস্তে আস্তে চলে গেলাম বা দোয়া শেষ বা ইস্তেমা শেষ চলে যায় এরকম যাতে না হয়। ভাই দুস্থ আমরা এখান থেকে ইস্তেকবারের সাথে যাই, ইস্তেকবার করতে করতে যাইব, দুস্থ আমরা কাঁদতে কাঁদতে যাইব, কারণ যে আমরা একটা ইসলামের গায়রতের খেলাপ কাম করলাম, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য, আমাকে বলা হয়েছিল যে আমি আমার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় যাই, কিন্তু আমি যাইতে পারলাম না আমার উজরের কারণে, আমি বাড়ির দিকে যাইতেছি। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ আমার কি করতে হবে, বলেন যে আমার ইস্তেকবার করতে করতে কাঁদতে কাঁদতে আমাদের যাইতে হবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য। ভাই দুস্থ রসুলের পাকের তরতিব ছিল কোথায় যাইবেন বলছেন না, কোন দিকে যাইবেন এটা বলছেন না, কিন্তু এই সফরের মধ্যে এলান করে দিলেন যে যাইতে হবে তবুকে, আর এইরকমভাবে গরমের সময় তৈয়ার হয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তৈয়ার হয়ে আসেন, যাদের কাছে যা সামান ছিল সব নিয়ে ওনারা আইসে হাজির হয়ে গেলেন। কিছু সাহাবায়ে কেরাম আসলেন যে যাদের কোনো সামান নাই, তখন ওনাদের অন্যান্য সাথীরাও সামান দিতে ওনাদের কাছে চাইলেন, বললেন যে ভাই আমাদের কাছে তো নাই, তোমাদেরকে দিয়ে দিব কোনো সামান। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইলেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভাই আমার কাছেও নাই, যেহেতু তোমাদের কোনো সওয়ারিও নাই, তোমাদের রাস্তার কোনো খরচ নাই, ঠিক আছে তোমরা এখন থাকো মদিনায়। বলেন যে যখন এই কথা বললেন এনারা মসজিদের মধ্যে কান্দা শুরু করে দিল। ভাই বুজুর্গ দুস্থ না আল্লাহ রাস্তায় যাইতে পারতেছেন না বললে ওনারা কাঁদতেছেন, যখন মদিনার থেকে জমাত রওনা হয়ে গেল ওনারা হিস্কি মারিয়া কাঁদতেছিলেন, চিৎকার দিয়া কাঁদতেছেন যে হা আল্লাহ রাস্তায় যাইতেছেন, আল্লাহ রসুল যাইতেছেন, সাহাবাই আমাদের সাথী ভাইরা, আর আমরা রইয়া গেলাম বাড়িতে, আমরার সামান নাই, এই জন্য ওনারা কাঁদতেছিল। বলেন যে ওনারা চলিয়া গেছেন তবুকে ইনারা মদিনায় কান্দাতেই আছে যে হায় আল্লাহ তোমার রাস্তায় দাওয়াত দেওয়া হইল, কত বড় বেগাইরতির কথা, আমরা যাইতে পারি নাই। রসুলের পাক সাল্লাম তবুকে যাইয়া বললেন সবকে জমা করে শুনো, তোমরা তোমাদের কিছু ভাই লা তারাকতুম রিজালান ফিল মদিনা, তোমরা কিছু মদিনায় মানুষ রেখে আইছো, তোমরা কোনো মরুভূমি আর কোনো পাহাড়ের ঘাঁটি অতিক্রম করে নাই, কিন্তু ওনারা তোমাদের সাথেই আছে, অর্থাৎ তোমরা এই সফর করিয়া এত বড় কষ্ট করিয়া তোমরা যে সব পাইতেছো আল্লাহ তারারে মদিনাতে রাইকেই ওই সব দিয়া দিচ্ছে ওদেরকে। বলেন কারণ বলে যে তারা এইবার জন্য ইন্তেহা দরজা চেষ্টা করছিল, কিন্তু তাদের আসবাব নাই, তাদের কোনো শহরই ছিল না, তাদের কোনো আসবাব ছিল না, কিন্তু আসতে পারে নাই বললে তারা আরামে নাই, মদিনায় বসে কাঁদতেছে। এই জন্য আল্লাহ তাদের তো তোমাদের গরিমান সব দিছে। বলেন যে ভাই বুজুর্গ দুস্ত, ঠিক এমনি ভাবে আমরাও আজকে যাইতে পারতেছি না আল্লাহর রাস্তায়, আমরা কাঁদতে কাঁদতে যাইব, স্টেক পার করতে করতে যাইব। ভাই যদি স্টেক পার করতে করতে যাই আর কি নিয়োগ দিয়ে যাই যে উঠিয়ে আমরা বাড়িতে যাই, আমরা জরুরত শেষ করিয়া আমরা প্রয়োজন পুরা করে আল্লাহর রাস্তায় বাইরেব, তাইলে ইনশাআল্লাহ আমরা বাড়িতে ফিরাটাও বালাই আর নেকির থেকে খালি হবে না। এমনি ভাবে আমরা এই কথার নিয়োগ করে যাই যে যতদিন পর্যন্ত আমরা বাড়িতে থাকব আমরা আনসারওয়ালা কাম করব। তো কি বলেন ভাই, নিয়ত আসেনি আনসারওয়ালা কাম করার? সবাই করব তো ইনশাআল্লাহ। দেখেন মুসলমান দুই ভাগে ভাগ করছেন আল্লাহ, একদল হইল মুহাজির আর একদল হইল আনসার। আর এরপরে আল্লাহ ফরমাইছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা আনসার আর মুহাজিরের কাম করব এদের তো আল্লাহ পাকে পুরস্কৃত করবেন। এই জন্য আমরা যে ভাইরা গেল আগে আল্লাহ রাস্তায়, এনারা তো আগে বাড়িয়েই গেল, আমরা যিনারা যাইতে পারলাম না, আমরা আমাদের এলাকায় যাইয়া মসজিদের মধ্যে জমাত বানাইয়া আমরা মসজিদে আবাদ করার মেহনতের মধ্যে লাগিয়ে দেব। তো এই কামটা আমরা করতে পারবো না ভাই ইনশাআল্লাহ, কারণ আমাদের চাকরির সাথে দোকানের সাথে সবের সাথে করব। এক নম্বর আমাদের জমাত বানাইতে হবে, এইভাবে যাইয়া নমাজের পরে এলান করে সব মুসল্লিরে বসাই, বলে ভাই মেহরবানি করে সব ভাই বসেন একটা কথা শুনে, কি করে আমাদের গ্রামের সব মুসলমান ভাই নমাজি হয়ে যায়, আমাদের গ্রামের সব মুসলমান এইরকম ভাবে হালাল কামাই করে, সব মুসলমান ঝগড়া ফসাদ ছেড়ে আপসে উল্ফতে মহব্বতে থাকে, আমাদের মা বোনরা ফর্দাতে থাকে, আল্লাহর হুকুম মান্যওয়ালা হয়, এই জন্য ভাই আমরা এটা চাই না বলে হ, বলে দিদার জন্য আমরা তো একটা জমাত বানাইয়া মেহনত করতে হবে। তো আমরা যদি জমাত বানাই মসজিদে আবাদ করি আর এই মেহনত করি তো লাভ কি হবে? বলে যে ভাই আল্লাহ রসুলে ফরমাইছেন যে দুনিয়াতে মসজিদ আবাদ করব, কাল কিয়ামতের দিন আল্লাহর পড়োশী আর জান্নাতের মধ্যে বাস করব। বলে যে ভাই ঠিক এমনি ভাবে যে এই আল্লাহ বলেন স্বয়ং আমি কোনো এলাকার উপরে আজাব পাঠাইবার ইচ্ছা করি, কিন্তু ওরা যখন চিন্তা কাম করে তো আমি আমার এলাকারে পরিবর্তন করে দিই। সেটা কি বলে, এক নম্বর হইল তারা মসজিদ আবাদ করে, দুই নম্বর আল্লাহর মহব্বতে একত্রিত হয় পৃথক হয়, শেষ রাত্রি উঠে স্টেক পার করে আল্লাহ বলেন আমার ইচ্ছাকৃত আজাব অন্যদিকে লইয়া যাই। তো ভাই এই জন্য মসজিদে এইরকম ভাবে আবাদ করার জন্য কে কে তৈয়ার আছে? তো সব ভাই বলবে যে আমরা সব তৈয়ার আছি, এনাদেরকে দিয়ে আমরা জমাত বানাইব। জমাত বানাইয়া ভাই দুস্ত পাঁচটা আমল করলে মসজিদ আবাদ হয়ে দিব। কয় কাম করলে ভাই? পাঁচ কাম, এটা একবারে সহজ কাম, দোকান চাকরি ক্ষেত কামারের সাথে আমরা সব ভাই করতে পারি। এক নম্বর হইলো ভাই দুই তালিম করা, একটা হইলো ঘরের মধ্যে তালিম করতে হবে, কারণ একজন মহিলা চারজন পুরুষের মধ্যে ওখানে থাকে, একদিক যা তার বাপ, একদিক যা তার স্বামী, একটা হইল তার ভাই ভাইরা, একদিক যা হইল সন্তানরা। একজন মহিলায় কাল কিয়ামতের দিন চারজন পুরুষে এরকম পরেশান করবে। এই জন্য ভাই দুস্থ চারজনের জিম্মায় একজন মহিলারে দিনদার বানানো। এই জন্য দুস্থ আমাদের কি কাম করতে হবে? বলেন যে ঘরের মধ্যে মহিলাদেরকে দিনদারির উপরে উঠাইবার জন্য আমাদের প্রথম তালিম চালু করতে হবে। আমাদের ঘরের মধ্যে ফাজাই উল্লাহ বলেন যে এই তালিম হবে, এই যে আমাদের তিনটা কিতাব বাড়ি বাড়ি করে আমাদের তালিম হবে, একদিন সাত কিতাব পড়ব আর একদিন ওই যে মুনতাহাব আছে এটা পড়ব, আর এরপরে হইল ভাই আর বুজুর্গ দুস্থ বলেন যে ছয় নম্বরের মুজাকেরা ঘরে হবে, পরামর্শ হবে। এমনিভাবে ভাই আর বুজুর্গ আর দুস্থ আমাদের ঘরের মধ্যে যে কোরআন পড়তে জানে না তারে কোরআন শিখাইবারও আমরা ব্যবস্থা করতে হবে, ভাই আর বুজুর্গ আর দুস্থ, যাতে আমাদের ঘরের মধ্যে এই আমলগুলো হয়। দুই নম্বর মসুরাতের জন্য সাপ্তাহিক আমাদের তালিম হয়, যেখানে সাপ্তাহিক তালিম হয় ইজতেমা হয় ওখানের মধ্যে নিয়ে শরিক করব। কারণ দুস্থ যদি আমাদের ঘরের মধ্যে কি হয় বলেন যে মহিলারা থাকে, আমরা তবলিগ জমাত আইসে আমরা বয়ান শুনি, সাপ্তাহিক গাছ হয় সেখানে শুনি, সব গুজারি হয় এখানে শুনি, মাসিক ঘুরের মধ্যে যাই আমরা শুনতে পাই, কিন্তু আমাদের মা বোনরা তো কোনো মুজাকেরা শুনতেই পায় না। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ আমাদের কি করতে হবে? বলেন যে সাপ্তাহিক তালিম যেখানে হয় এইটা হইলো গাছের বদল, ওইখানে নিয়ে আমরা ওনাদেরকে হাজির করাইব ইনশাআল্লাহ, সারা সপ্তাহ আর দিনের আগ্রহ বাকি থাকবে। তিন নম্বর হইল মস্তরাজকে নিয়ে মাকে নিয়ে বিবিকে নিয়ে তিন দিন লাগাইব, ভাই দুস্ত এরপরে পুরুষের জমাতে তিন দিন যাইব, দুই মাস, এরপরে আবার তিন দিন, এরপরে আবার দুই মাস পুরুষের সাথে আবার তিন দিন, তিনবার যখন হয়ে যাইব তাহলে তারপরে আমরা কি করতে পারবো? বললে একসাথে আমরা 15 দিন বা 10 দিন লাগাইব ইনশাআল্লাহ, দেখবেন তারপরে আপনার ঘরের মধ্যে আপনার নিজের থেকে মহিলারা তাদের মধ্যে দিনের আগ্রহ আসবে, আখেরাতের ফিকির পয়দা হবে। এই জন্য বাড়ি সহজ চান, ঘরের মধ্যে তালিম চালু করবো তরতিমের সাথে, সাপ্তাহিক তালিমের মধ্যে শরিক করব। আর এর ঘরের নম্বর হইল দুস্থ, বলেন যে ওনাদেরকে নিয়ে তিন দিন লাগাইব। এই জন্য ভাই এখানে ঘিনারা আইছি আমরা, তাই তিন চিল্লা দিয়ে ভর্তি বা নাই ভাই। এইরকম ভাবে সামনে যাই আমরা পিডিকে বা মাকে নিয়ে তিন দিন লাগাইবো, এরকম নিয়ে সরকার আছে ভাই, যে আমরা আল্লাহ হক কবুল ফরমান ভাই। ইনশাআল্লাহ দেখবেন না আসতে করে আপনার ঘরের মধ্যে দিন ধরে চিন্তা হয়ে যাবে। এইটা হইলো মোটামুটি আমাদের মস্তুরাতের উপরে মেহনত। দ্বিতীয় হইলো আমাদের মসজিদের তালিম। ভাই বুজুর্গ আর দুঃস্থ বলেন যে আমাদের মসজিদের মধ্যে তালিম আমাদের চালু করতে হবে, যেরকম ঘরের মধ্যে তালিম এরকম। আরেকটা জিনিস ভাই দুঃস্থ, আমাদের ঘরের মধ্যে জমাত আসলে মস্তুরাতের অন্যান্য মহল্লার ভাইরা ওদের ঘরে জায়গা দেয়, আমাদের ঘরের মধ্যে ওইরকম ভাবে তরতিব করবো যাতে আমাদের ঘরের মধ্যে মস্তুরাত উঠতে পারে। ঠিক এমনি ভাবে দুঃস্থ বলেন যে মস্তুরাত উঠলে লাভটা কি হবে, মস্তুরাতের জমা যদি আসে আমাদের মা বোনদের মধ্যে এইটার একটা বিশাল ফিকির পয়দা হবে, ওরা ওদেরকে দেখে দেখে শিখবে, পর্দার টাকা শিখবে, ঘরের মধ্যে হাত ছেলাওয়াতের আগ্রহ এদের মধ্যে পয়দা হবে, একজনের তা আরেকজনের মধ্যে ইন্তেকাল করে এই জন্য আসর হবে। এই জন্য আমরা সবের ঘর ওই রকম তরতিব বানাইব যাতে আমাদের ঘরের মধ্যে জমাতে আমরা ইস্তেকবাল করতে পারি। আর এরই সাথে সাথে দুঃস্থ বলেন যে এই মহল্লার মধ্যে ইস্তেমাই তালিম নাই, ওই মহল্লার মধ্যে আমরা ইস্তেমাই তালিম চালু করার জন্য ফিকির করবো। এটা হইলো এক আমল। দ্বিতীয় আমল হইল দুঃস্থ দ্বিতীয় তালিম মসজিদের তালিম, বলেন যে আমাদের মসজিদের মধ্যে আমরা তালিম চালু করবো, আর যার মসজিদের মধ্যে আছে আমরা ইহতেমামের সাথে তালিম চালু করবো, সাত কিতাব একদিন আর দ্বিতীয় কিতাবটা আরেকদিন, বাড়ি বাড়ি ঘুরে আমরা এইরকম ভাবে আসি করবো। বলেন যে তালিম হবে, নতুন পুরানা সবে তালিম করবে, এখানে শুধু কিতাব পড়া হবে। ভাই বুজুর্গ দুঃস্থ এটা শুধু যারা তবলিগে গেল তাদেরই তালিম না, বলকে এটা সমস্ত মুসলমান ভাইদের তালিম। এই জন্য সব ভাইকে আমরা বসাইবার জন্য মুস্তকিল আমাদের মেহনত হবে, এমনিভাবে সব ভাই যাতে তালিমে বসে এটার জন্য রোজানার মেহনতের মধ্যে ঘরে ঘরে যাইয়া লুকরে তৈয়ার করতে হবে যাতে মসজিদের তালিমের মধ্যে বসে, এমনিভাবে রোজানার মেহনতের মধ্যে ফিকির করতে হবে যাতে সমস্ত মুসলমান ভাইয়ের ঘরের মধ্যে তালিম চালু হয়ে যায়, এটার জন্য আমাদের ফিকির করতে হবে। এরই সাথে সাথে দুঃস্থ আমাদের দ্বিতীয় এটা হইলে একটা আমল হয়ে গেল, ফার্স্ট আমলের মধ্যে এক আমল, ঘরের তালিম মসজিদের তালিম। ঘরের তালিমের দ্বারা মা বোনদের উপরে এতটুকু মেহনত হবে যাতে মহিলারা চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে থাকিয়া দিনের উপরে চলার জন্য তৈরি হয়ে যায়, আর ওই মহিলারা আপনা মাহরমের মাধ্যমে উলামায়ে কেরাম থেকে দিন শিক্ষা ঘরের মধ্যে দিনদারি চালু করে। ভাই দুঃস্থ তৃতীয় মসজিদের তালিমের দ্বারা সমস্ত মুসল্লিদের তালিম আমলের মধ্যে জান পয়দা হবে। তৃতীয় আমল হইল দুঃস্থ মসজিদের মধ্যে রোজানা পরামর্শ করা, সব মুসল্লি ভাইদের কাছ থেকে রায় নেন, বলে ভাই আমরা একটা রোজানা পরামর্শ করতে চাই যাতে আমাদের মহল্লার সব মানুষ কি হয় নামাজি হয়ে যায়, সব মুসলমান দিনদার হয়, মা বোনরা ঘরের ভিতরে থাকে দিনের উপরে চলে আরাম থেকে মুসলমান বাসে, এটার জন্য তো ভাই আমাদের দরকার আছে না নাই বলে হয়, বলে তাইলে দুইটা পরামর্শ করতে হবে, কামটা কি করে করা যায়, এই পরামর্শটা কখন হইতে পারে। তো বলেন যে ভাই দুঃস্থ এখন বিভিন্ন রায় হইব, সকালে হইব, বিকালে হবে, আগে হবে, পিছিয়ে হবে, তো আমরা সবে অধিকাংশ ভাইদের রায় যেটা হবে ওইটার উপরে আমরা কি করব, অধিকাংশ ভাই যে রায় দিল এটার উপরে আমরা সবাই ঠিক করে নিলাম, ঠিক করে এখন আমাদের কি হবে, বলেন যে রোজানা পরামর্শ করব। রোজানা কি পরামর্শ করব ভাই দুঃস্থ, এক নম্বর হইল গতদিন যে কাম হয়েছে গতদিনের কামের কারগুজারি নিব এবং আগামী দিনের প্রোগ্রাম বানাইব, মশলার মধ্যে আমাদের একটা কাম করতে হবে, আর সেই কামটা কি দুঃস্থ মশলার মধ্যে যে আমাদের কাম হবে সেটা হইল আমরা পাঁচটা জমাত বানাইছি, একটা মহল্লায় পাঁচটা জমাত হয়েছে, একটা মহল্লায় ষাটটা জমাত হয়েছে, তো এই গ্রামটারে চার ভাগে ভাগ করে দেব, মহল্লাটা চার ভাগে ভাগ হবে, তিন জমাত হয়েছে তিন ভাগ হবে, এক একটা জমাতের সাথে দুঃস্থ আমরা দশটা পনেরোটা বারোটা করে বাড়ি দিয়ে দিব অথবা আমরা ঘর দিয়ে দিব, তাইলে এটা কি লাভ হবে, প্রত্যেকে আপনার এরিয়ার ভিতরে মেহনত করতে পারবে। কথাটা বুঝতে পারছেননি ভাই, পাঁচটা জমাত হয়েছে পাঁচ ভাগ, এক গ্রাম পাঁচ গ্রাম হয়ে দেব, সাইড জমাত হয়েছে তো সাইড এক গ্রাম সাইড ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকে আপনার এরিয়ার ভিতরে মেহনত করবে, এমনিভাবে ওইখানে ওনারা উমুমি কাজ করবে, ওইখানের মধ্যে দুঃস্থ তারা এখান থেকে আর তিন দিনের জমাত বাইর করবে, তাদের এরিয়ার ভিতরে মস্তরাতের জমাত উঠাইবার ফিকির করবে, বছরের চিল্লায় যাইতেছে তিন চিল্লায় ওইখান থেকে উঠে নিয়ে যাবে, তো ভাই বুজুর্গ দোস্ত, এইরকম মহল্লারে ভাগ করিয়া আমরা এরপরে মশলার মধ্যে দিয়ে দিব। দিয়া আমরা মশলা করে জমাত স্বর্গী দিয়ে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন যখন জমাত আইল, ভাইয়ের বুজুর্গ দোস্ত, আমরা ওই জমাত থেকে আবার কারগুজারি শুনতে হবে। ভাইয়ের বুজুর্গ দোস্ত, প্রত্যেক দিন মশলার মধ্যে আমরা মশলার জান্দার বানাইবার জন্য চেষ্টা করব। গাছের আগের দিন প্রত্যেক ভাই মিলিয়া গাছ ফিকির করব, কিভাবে গাছতরে গান্দার বানানো যায়। দ্বিতীয় গাছতর আগে সব ভাই আমরা ফিকির করব, দ্বিতীয় গাছতরে আমাদের কি করে গান্দার হয়, খাম কেমনে চালু হয়। এমনিভাবে একদিন ফিকির করব, যাতে আমাদের মসজিদের মধ্যে সব ভাই তালিমের মধ্যে শরিক হয়, এটার জন্য আমরা সব ভাই ফিকির করব। ঠিক এমনিভাবে একদিন ফিকির করব যে ভাই দুস্থ, আমাদের ঘরের তালিম কি করে প্রত্যেক ঘরে চালু হয়। আমাদের মশলার মধ্যে এইভাবেই ফিকির হবে, যাতে আমাদের এখান থেকে নগদ জমাত সাপ্তাহিক গাছের থেকে বাহির হয়ে যায়। এমনিভাবে ভাই আর বুজুর্গ আর দুস্থ, প্রত্যেকটা এই সাত দিনের সাতটা মশলা যদি পুরানো সাথীভাইরা করে, সাথীভাইদের মধ্যে যান পয়দা হবে এবং ইনশাআল্লাহ এমনিভাবে ওনারা সংসারে নিয়ে আগে বাড়বার জন্য চেষ্টা করবে। এই জন্য ভাই দুস্থ, এহতেমামের সাথে মশলা করব। মশলা করিয়া আমরা সারা দুনিয়ার নিয়ত করব, নিয়ত করিয়া আমরা মহল্লার ফিকির করব, যাতে আমাদের মহল্লায় একজন বেনামাজি, একজন বেরোজাদার, একজন এইরকম ভাবে আল্লাহর হুকুম সামনেওয়ালা না থাকে, এইভাবে আমরা ফিকির করব। তো কি বলেন ভাই, করবো না ইনশাআল্লাহ? যাদের মসজিদে নাই আমরা যাইয়া মশলার জন্য সব মুসলমান ভাইদের তৈরি করব। এরপরে ভাই দুস্থ, আরেকটা আমল হলো রোজানা আমরা সময় দেওয়া, আট ঘন্টা জিনারা পারি আলহামদুলিল্লাহ, তিন ভাগের একবার হইল। আট ঘন্টা যদি নাও পারি, কমস কম আমরা রোজানা আড়াই ঘন্টা লাগাইব। রোজানা কত সময় দিব ভাই? আড়াই ঘন্টা সময় আমরা রোজানা লাগাইব। ভাই দুস্থ, যদি আমরা রোজানা আড়াই ঘন্টা সময় লাগাই, কিন্তু সব বহুত বেশি। হজরতজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে যদি কেউ রোজানা আড়াই ঘন্টা সময় দেয়, আল্লাহ পাকে তারে চব্বিশ ঘন্টারই সওয়াব দিয়ে দিল। যেমন সে চব্বিশ ঘন্টায় একে দশ হিসাবে, দুয়ে বিশ, আর এদিক দিয়ে আধা ঘন্টা এলো সাহেব, চব্বিশ ঘন্টাই যেমন আল্লাহ রাস্তায় সে লাগাইল। এই জন্য আল্লাহ চব্বিশ ঘন্টার আজেরও সওয়াব দান করব। এই জন্য দুস্থ, রোজানা আমাদের আড়াই ঘন্টা লাগাইতে হবে। আড়াই ঘন্টার তরতিব হইল দুস্থ, আমরা আড়াই ঘন্টার দ্বারা উদ্দেশ্য হইল আমলে দাওয়াতরে প্রত্যেক মুসলমানের জিন্দগিতে চিন্তা করার জন্য ঘরে ঘরে যাইয়া মুলাকাত করা। এই জন্য দাওয়াত, তালিম, এবাদত আর এমনি জিক্র, দোয়া, খেদমত সব মুসলমানের জিন্দগিতে আছে। এটার জন্য দুস্থ রোজানার মেহনত। এই জন্য আমরা তরতিব করব কি, সকালে আমরা সাতটা জমাতে, চার জমাতে আমাদের কি করে সময় দেয়, এক জমাতে আমরা মসজিদে রাখবো, মসজিদে আজকে থাকবে, আর বাকি তিন জমাত আমরা আমাদের যে এরিয়া ভাগ করা আছে আমাদের এরিয়ার মধ্যে চলে যাইব। আমাদের দশ বাড়ি, ওই বাড়িতে লাইন ধরে যেয়ে মেহনত করবো। আজকে এক বাড়িতে গেলাম, ওই বাড়িতে যাইয়া মসজিদে আসার জন্য মানুষকে তরকিব দিলাম, বললাম যে ভাই দেখেন মসজিদে আসলে কি লাভ। বলে যদি কোনো মুসলমান একটা দিনের কথা শিখবার জন্য নিয়ত করে যায় বা কোনো একটা ভালো কথা অন্যরে শিখে এবার নিয়তে যায়, তো আল্লাহ তার একটা মকবুল হজের সওয়াব দান করে। তো যদি কেউ তৈরি হয়ে গেল, আমরা তারে একটা মসজিদে দিলাম, মসজিদে যেই জমাত ছিল সেই জমাতে ওরা ওই বাইরে নিবে, নিয়ে বসাইয়া তার জেহেন বানাইবে, এমনিভাবে একটু কোরআন হাদিস শুনাইলো, এরপরে তারে ইমানের কথা বলিয়া তসকির করবো। যদি নতুন হয় তারে কোরআন হয় তিন চিল্লা চিল্লা দিছে, তো তারে আবার তিন চিল্লা চিল্লার জন্য তসকির করেন, বিদেশের জন্য তসকির করেন। একবারই নতুন লোক তো তারে কি করবেন? বলেন যে ভাই দুস্থ, তারে আজকে যে সময়টা দিল, কালকেও যাতে ওই ভাই সময়টা দেয়, এটার জন্য তারে তসকির করবো। আর একটা জিনিস খেয়াল রাখতেইব, এক যেই যেই সময় নিয়ে মসজিদে আসবে ওই সময় যাতে তারে রাখি, এর বেশি আমরা না রাখি। এতটুকু সময় হয়ে গেল, এরপরে আমরা তারে সারিয়ে দিব, সে যাতে চলিয়ে যায়, তাইলে খুশির সাথে আসবো। আর একবারে জবরদস্তি মসজিদের মধ্যে এক ঘন্টা জায়গায় দেড় ঘন্টা বসাই রাখেন, তাইলে দ্বিতীয় দিন আর ওই ভাই মসজিদের মধ্যে আসতে তৈরি হবে না। তো এই জন্য ভাই বুজুর্গ আর দুস্থ, আমরা কি করব, ওই সারে ওই সময়ের ভিতরেই সর্দিপ দিয়ে সারিয়ে দিব। দ্বিতীয় দিনও যদি আসে, তো তারে আমরা মসজিদ থেকে লইয়া বাহিরে যাইব, যাইয়া ঘরে ঘরে আমরা মোলাকাত করবো, গাস্ত করবো। ভাই বুজুর্গ দুস্থ, আমরা এমনভাবে তরতিব বানাইব, আমরা যে মহল্লারে ভাগ করে নিছি এইভাবে তরতিব বানাইব যে কমাস কম পনেরো দিনের ভিতরে একটা মুসলমানের সাথে আমাদের মোলাকাত হওয়া চাই। মেয়াজি মেহরাম রহমতুল্লাহ বলতেন, যে মহল্লার ভাইদের উড়ে এক ভাই আরেক ভাইয়ের উপরে হক হইল যে কমাসকম 15 দিনের ভিতরে একবার এক মুসলমান আরেক মুসলমানের সাথে ইমানের নিসবতে দিনের নিসবতে মোলাকাত করে। তো এই জন্য আমরা এক ধারে গাছ ফিরে গেলাম, আমাদেরকে 15 বারই দেওয়া হয়েছিল, শেষ হয়ে গেছে, আবার শুরুতে আসবো। শুরুর থেকে আমরা এরকমভাবে গাছ ফিরে আমরা যাইব। ভাই বুজুর্গ দুস্থ এমনিভাবে ঘুরে ঘুরে গাছ যদি হয় ইনশাআল্লাহ দেখবেন এই বছরও লাগবে না, 6 মাসের ভিতরে 7 মাসের ভিতরে আপনার মহল্লার মধ্যে কোনো মুসলমান বাকি নাই যার সাথে আপনার মোলাকাত হয় নাই, যার সাথে কথা বলেন নাই। ভাই বুজুর্গ দুস্থ আল্লাহর নিসবতে যদি কোনো মুসলমান এরকমভাবে আরেক মুসলমানের সাথে মোলাকাত করতে যায় তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো ভাই বুজুর্গ দুস্থ কত বড় কথা, এই গাছের ভিতরে আমরা অসুস্থ বিমারি আছে তারও দেখতে পারবো, উসুলি গাছ করার আছে তাও দেখতে পারবো, উসুলও করতে পারবো, অন্য আর কোনো একজন মারা গেছে তো আমরা ওই সময়ের ভিতরে ওই মসজিদ জমা যাইয়া তার তখন কমনে শরী করব, তার আওলা দেখতে তসকিল করবো। এই তসকিলের সাথে ভাই আর বুজুর্গ আর দুস্থ আমরা কি করতে থাকবো, বলেন যে এইরকমভাবে আমরা 2.5 ঘন্টা লাগাইব মসজিদে, বলেন যে আমরা এরিয়ার ভিতরে কোনো ঘর বাস করছে না, কোনো ব্যক্তি ছুটে নাই, সমস্ত ঘর ঘরে মোলাকাত হয়, প্রত্যেক ব্যক্তির সাথে আমাদের ব্যস্ত হয়। এমনিভাবে দুস্থ আজকে যেই জমাত মসজিদের মধ্যে ছিল কালকে ওরা বাইরে ওদের এরিয়ার ভিতরে গাছে চলে যাবে, আরেক দল আরেক জমাত ওখানের মধ্যে থাকবে। ভাই দুস্থ এই জন্য বাড়ি বাড়ি যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের মহল্লার মধ্যে সব ব্যক্তির সাথে গাছ করে দিব আর আমাদের মসজিদের মধ্যে আমল হবে। ভাই বুজুর্গ দুস্থ এইভাবে যদি সকাল বিকাল সময় দিতে দিতে আমাদের মসজিদটা ইনশাআল্লাহ মদিনার মসজিদের মতো হবে। তো কি বলেন ভাই, সময় দিব না মসজিদে ইনশাআল্লাহ, কারণ দোকানদের সময় দেই, জমিন রেডি আবাদ করার জন্য, আর আল্লাহর ঘরে আমরা সময় দিলাম ইনশাআল্লাহ এটার বরকতে কাল কিয়ামতের দিন আল্লাহর পরশেই জান্নাতে থাকা নসিব হবে। আর হইলে ভাই সাতটায় আমাদের 2টা কাম করতে হবে, 2টা গাছ করতে হবে। এত হইলে ভাই দুস্থ আমাদের মহল্লার গাছ, ভাই দুস্থ বলেন যে এই গাছের এত দাম, একটা গাছ তো এই দুনিয়ারে যদি কেউ 100 বারও বিক্রি করে তাহলে হবে না, কারণ লাগাদু আসুন ফিসাবিলিল্লাহি আও রাওহান, 100 গাল অথবা 1 বিকাল। এই জন্য ভাই দুস্থ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম, এই জন্য আমরা প্রত্যেক ভাই গাছ করবো। ভাই দুস্থ মহল্লার গাছের উদ্দেশ্য হইল এটার থেকে নগদ জমাত বাইর করা, আসরের আগে আসবো, আইসে আমরা পরামর্শ করবো, আসরের পরে আমরা গাছ করবো। দুস্থ আসরের নামাজ পড়ে আমরা গাছ করবো, মাগরিবের পরে আমরা নগদ জমা বাইর করার জন্য চেষ্টা করবো। কিন্তু ভাই বুজুর্গ দুস্থ আমরা যে আসরের পর মাগরিবের পরে যে গাছ থেকে নগদ জমাত বাইর করবো এখানের মধ্যে তরগিব দিব, তরগিবের সাথে সব কাম হবে। এখানের মধ্যে মহল্লার ভাইদের সাথে আমরা যদি জবরদস্তি করি টানাটানি করি তাইলে মহল্লার গাছের মধ্যে মানুষ বসবে না। এই জন্য মিয়াজুল হারাম রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন মহল্লার ভাইদেরকে ভিতরেও হাত রাখিও না, হাতে দুটা ছাড়িও না, বলকে কি করবা, বলকে তাদেরকে তরগিব দাও, কথা সমঝাও, বুঝাও, দিনের মধ্যে যদি কথা আসিয়া যায় 3 দিন কেন, 3 চিল্লা কেন, আল্লাহর দিনের জন্য তোর জিন্দিগি কুরবানি করে দিব, আর যদি কথা দিনের মধ্যে না আসে তো টানাটানি করলে যাইত না। তো এই জন্য আমাদের কি করতে হবে, বলেন যে আমাদের ওই নগদ জমা তো বাইর করবো সত্যিকের সাথে, বয়ান হয়ে গেল তস্কিল করলাম যে ভাই কে কে নগদ তৈয়ার আছেন, ওনাদেরকে আমরা আলাদা লইয়া গেলাম, ওনারা যখন আলাদা ফিরে গেল ওনাদেরকে ওইখানে জমাত বানাইলাম, আমি মামু ঠিক করলাম, ওনাদেরকে রূপ দিলাম, হেদায়তের কথা বলিয়া ওনাদেরকে ছেড়ে দিলাম, বাকিদেরকে সহজ পাবে বলে দিব যে ভাই আপনারা মেহরবানি করে আগামী সপ্তাহে শরীর হইবেন। তো ইনশাআল্লাহ প্রত্যেক ব্যক্তি এইভাবে শরীর হইব। ভাই বুজুর্গ দুস্থ আর কি হবে, বলেন যে দ্বিতীয় গাছ হবে, দ্বিতীয় গাছ যেটা হবে দুস্থ, তো ভাই আমরা গাছের মধ্যে শরীর হইব তো ইনশাআল্লাহ, প্রত্যেক ভাই যারা আইসি ভাই কোনোদিন শরীর হয় নাই আপনারাও মেহরবানি করে গাছের দিন, এটা আমাদের একটা মানে তালিকাই থাকবে অন্য কামের সাথে, এই একটা আমাদের কাম কাম যে ভাই আজকে আমার আসরের আগে মসজিদে আইসিব, জমিন থেকে দোকান থেকে আইসা শরীর হইব, নবীওয়ালা কামের মধ্যে আমি শরীর হয়ে যাইব। আর দ্বিতীয় হইলো ভাই দুস্থ দ্বিতীয় গাছ, এটার কারণ হইলো দুস্থ আমাদের মহল্লার মধ্যে দিনদারি আছে 100 বার, কিন্তু দুস্থ আমাদের পাশের মহল্লার মধ্যে দিনদারি নাই, তাইলে কি আমরা এই দিনদারি নিয়ে বাকি থাকতে পারবো? আমাদের মহল্লাটা ঠিকই ছিল ঠান্ডা, কিন্তু চতুর্দিক দিয়ে গরম হয়ে গেছে, গরম আবহাওয়া চলে, তাইলে কি আমাদের মহল্লায় এইটা বাকি থাকবে কিরে ভাই? ঠান্ডা থাকবো না, এইটা আগে গরম হয়ে যাইব, আস্তে আস্তে গরম হয়ে যাইব। বাংলাদেশে বহু মহল্লা ছিল এরকম যে কোনো মা বোন যে ভুট্টা ছাড়া বা পর্দা চলছে এটা কেউ কল্পনাও করে নাই, এমনি ভাবে এরকম এই গ্রামের মানুষের সালাম দিবে না, এটা কোনো কল্পনাই করে নাই। আর তারা এসব করে তো বহু দূরের কথা, কিন্তু দুঃখ যখন আস্তে আস্তে পরিবেশ নষ্ট হয়ে গেছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে, এখন কি অবস্থা দাঁড়াইছে বলে যে এখন ওই আস্তে আস্তে আশেপাশের মহল্লা ইয়া এইখানেরও মা বন্ধার থেকে ভুলটা চলিয়া গেছে, দিনদারি চলিয়া গেছে। এই জন্য ভাই দুঃখ, আমার মহল্লার দিনদারি, আমার মহল্লার দিনদারি যদি আমার বাকি রাখতে হয় তাহলে আমার কি করণীয়? বলেন যে আমার মহল্লার মধ্যে আজ এইরকম মেহনত করি, আশেপাশের মহল্লার মধ্যেও মেহনত করে দিনদারি চিন্তা করতে হবে। এই জন্য ভাই বুজুর্গ দুঃস্থ, আমাদের দ্বিতীয় আরেকটা গাছ করতে হবে, কথা বুঝাইছিনি ভাই? এই জন্য দ্বিতীয় গাছ রাখা হয়েছে, আশেপাশের সব মহল্লার মধ্যে দিনদারি জিন্দা হয়, এই জন্য সাইড কাম করবো আমরা ওইখানে। এক নম্বর হইলে যাইয়া দ্বিতীয় গাছ করবো, দুই নম্বর হইলে দুঃস্থ ওইখানের মধ্যে আমরা যারা রুজান আমরার মহল্লায় মেহনত করে ওই মহল্লায় যাইয়া মাঝে মধ্যে মেহনত করে লুক তৈরি করবে। আর তিন নম্বর কাম হইল ওইখানে ওদেরকে তিন দিনের জন্য নিয়ে বাহিরে মস্ত করাইব, কাম শিখাইব। চার নম্বর হইল চিল্লার জমা চাইলে আমরা ওদেরকে ওদের মহল্লার মধ্যে পাঠাই দিব, আমরা পুরানো সাথীরা ওনাদের সাথে থাকবো, সাথে থাকিয়ে দেখিয়া ওনাদেরকে জেহেন বানাইব। যদি আমরা এইরকম তরতিবের সাথে করতে থাকি তাহলে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ দেখবেন যে ওদের মহল্লার মধ্যে দিন জিন্দা হইতেছে। বলে যে যদি এক মাস হয়ে গেল আরেক মসজিদে না হয় তো আরেক মাস, না হয় তো আরেক মাস, তিন মাস, তিন মাসেও যদি জিন্দা না খান চালু হইল না, খান জিন্দা হইল না ওই মসজিদের মধ্যে, তো আমরা এই মসজিদ ছাড়িয়ে দিয়ে অন্য মসজিদের মধ্যে চলে যাইব। অন্যান্য ভাইরা ওই মসজিদের মধ্যে আসবে, আইসা ওইখানের মধ্যে ওনারা কি করবে, এই মেহনত করবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। ভাইয়ের বুজুর্গ দুঃস্থ, হালকার সুরের মধ্যে ওদেরকে জিম্মাদারি দেওয়া হবে, ওরা ওইখানে আইসা চালু করবে। এরপরে হইল ভাই দুঃস্থ পঞ্চম নম্বর কাম হইল, যেটার দ্বারা মসজিদ আবাদ হবে, সেটা হইল মাসের তিন দিন। ভাই দুঃস্থ এটারও বহুত বড় দাম, মাসে যদি আমরা তিন দিন লাগাই ভাই আর বুজুর্গ আর দুঃস্থ, মাসে তিনটা দিন লাগাইলে আমরা আল্লাহ পাকে ত্রিশ দিনের আজরও অবদান করব। তো সাতাইশ দিন আমরা মশলার মধ্যে থাকবো, আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকবো, মাসে তিনটা দিন লাগাই দিব। ভাই আর বুজুর্গ আর দুঃস্থ এই তিনটা দিনের বহুত বড় দাম, একে দশ, তিন দশে তিরিশ। আর ভাই বুজুর্গ দুঃস্থ এমনিও আল্লাহ রাস্তায় একদিন লাগানো বাড়িতে বসে হাজার দিন এবাদত করার চেয়ে উত্তম, তাহলে তিন দিন লাগাইলে তো তিন হাজার দিনের চেয়ে তো এমনি বেশি আল্লাহ আমরা দান করবো। এই জন্য ভাই তো এই ছয়টা কাম করলে মাসের তিন দিন হয়। এক নম্বর হইলো ভাই দুঃস্থ চমৎকারে ফুরা ঘুরে যাইতো, নতুন ফুরানা মিলে দেব, একবারে সব নতুন হেও না হয় আর এমনিভাবে সব পুরানা একসাথে চলিয়া গেলাম এইটাও না হয়, বলকে যেরকমভাবে নতুন বাইক এইরকমভাবে ফুরান, নতুন পুরানা মিলিয়ে আমরা যাইব একসাথে। দুই নম্বর হইলো ভাই দুঃস্থ আমরা পুরা হেদায়ত শূন্য দিতে হইব, দুই বলেন যে পুরা হেদায়ত শূন্য দিতে হবে, পুরা দেড় ঘন্টা এক ঘন্টা আমরা হেদায়ত শূন্য দিব। তিন নম্বর জিনিস হইল দুঃস্থ আমরা যেই মহল্লায় যাইব সেই মহল্লার মধ্যে বাহাত্তর ঘন্টা আমরা পুরা করতে হবে। আর চার নম্বর হইল দুঃস্থ যেখানে যাইব ওইখানে যাই আমরা নগদ জমাত বাই করবো, নগদ জমাত যদি না বাহির করি তাহলে আমাদের সাথী ভাইরা যেনারা যাচ্ছে আল্লাহ রাস্তায় এরা তৈরি হবে না, এই জন্য নগদ জমাত বাই করবো। আর এর পরের নম্বর হইল দুঃস্থ আমরা কি করব, নগদ জমাত বাই করব, এরপরে পাঁচ কাম ওইখানে চালু করব, আর কি করব অপুষিকতা শূন্য, এরপরে আমরা যাইব। তো ভাই সব তৈরি আছেন না ইনশাআল্লাহ এরকম করবো, তো এমনিভাবে ভাই দুঃস্থ যাদের সব গুজারি আছে সব গুজারিতে শরিক হইব, আর এমনিভাবে দুঃস্থ যাদের হালকার জোর হয় হালকার জোরের মধ্যে মাসিক সেটা তো শরিক হইব, নতুন বাইরে শরিক হইব। ভাই একটা দরখাস্ত আপনাদের খেদমতে, এই যে শেষ কথা, যিনার আমরা দোয়ার জন্য আইছি এই এক মাসের ভিতরে যাইয়া ওয়াপস তিন দিন লাগাইবার জন্য কে তৈরি আছেন ভাই, যে আমরা ইনশাআল্লাহ এই মাসের ভিতরে শুনলাম তিন চার দিন লাগাই দেবো, আল্লাহ আপনাদের নিয়ত্রে বেহাত কবুল ফরমান। সবাই মেহরবানি করে বসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ভাই খামোশ হয়ে যায়, খামোশ হয়ে যায়, যারা দাঁড়ায় আছেন তারা বসে যায়, যারা বসছে একটু জায়গা করে দিই, জায়গা করে দিই, আল্লাহ তাআলা আমাদের জন্য জায়গা করে দিলেন ইনশাআল্লাহ। মহতরম দোস্তরা বুজুর্গ, তিন দিন যাবত আমরা কথাবার্তা শুনতেছি, যার খোলা আছে এবং যার তার কথা বলে এই দুনিয়া আসল জিন্দগি নয়, আসল জিন্দগি তো আখেরাতের জিন্দগি, মৌতের পরের জিন্দগি হলো আসল জিন্দগি, অনন্তকালের জিন্দগি। দুনিয়ার জিন্দগি খুবই ক্ষণস্থায়ী, অল্প সময়ে, এখানকার সমস্ত প্রয়োজন সমস্ত জরুরত সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে দায়িত্ব নিয়ে নিতেন বলে কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। কারণ এখানে মারপেট থেকে দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে কে কতখানি ভোগ করবে এসব কিছু আল্লাহ তাআলা তকদিরে রেখে দিচ্ছে, এবং এই দুনিয়ার জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আখেরাত বানাইবার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে। আখেরাত বানাই দুনিয়াতে, এবং দুনিয়ার জিন্দগির জরুরত আল্লাহ তাআলা পুরা করবেন। এই জন্যই দুনিয়ার জিন্দগি এটার মধ্যে যেহেতু আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিচ্ছেন, আমরা যখন এটার পিছনে মেহনত করি তো আমাদের মেহনত অনেক কষ্টসাধ্য হয়েছে। আখেরাত আল্লাহ তাআলা অত্যন্ত সহজ বানায় দিচ্ছে, দুনিয়ার এই জিন্দগিতেই আখেরাত বানাবে। আখেরাত বানাইবার জন্য কেউ জঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, সংসার ত্যাগ করার প্রয়োজন নাই, এবং এই দুনিয়াতেই সংসারের মধ্যে, কামাই রোজগারের মধ্যে, ইবাদত বন্দিগির মধ্যে, নিজের প্রয়োজনকে মেটাবার কাজের মধ্যে, সবটার মধ্যে আখেরাত বনে এবং আখেরাত বানানো সহজ। নামাজ পড়লে যেরকম আখেরাত বনে, ঘুমাইলেও আখেরাত বনে, খাইলেও আখেরাত বনে, কামাই রোজগার করলেও আখেরাত বনে। একজন লোক এশার নামাজ পড়ে যখন সে ঘুমায়, ঘুম মানুষের প্রয়োজন, ঘুম ছাড়া মানুষ থাকতে পারে না, তো অর্ধরাত্রি এবাদত করার স্বভাব আল্লাহ তাআলা তার আমল নামায় দেখে। আর যখন সে ফজরের নামাজকে ঘুম থেকে উঠে আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমল নামায় পুরা রাত্রি এবাদত করার নেকি লেখে। দুনিয়াতে টাকা পয়সা চলে, আখেরাতে টাকা পয়সা চলবে না, আখেরাতে নেকি চলবে। দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন এটাকে নেকিতে পরিবর্তন করতে হবে। যেমন এক দেশ থেকে আরেক দেশে গেলে এক দেশের টাকা আরেক দেশে চলে না, সে দেশের টাকায় ওটাকে পরিবর্তন করে নিতে হয়। তো দুনিয়ার টাকা পয়সা আখেরাতে চলবে না, কিন্তু এই দুনিয়ার যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন এটাকে যদি আমরা আখেরাতে যেটা চলে নেকি, সে নেকিকে পরিণত করে নিয়ে যাই, তো ওইটা আমার কাজে আছে। আর এই নেকি কামানোকে আল্লাহ তাআলা খুবই সহজ করে দিয়েছেন, জঙ্গলে সংসার ত্যাগ করে চলে যাওয়া এটার কোনো প্রয়োজন নাই, কামাই রোজগার ছেড়ে দেওয়া এটারও কোনো প্রয়োজন নাই, বরং এইগুলির মধ্যেই নেকি কামানোর তরিকা বাতায় দিচ্ছে। একজন লোক কামাইয়ের ময়দানে মেহনত করে, কষ্ট করে, যখন সে হালাল কামাই করার জন্য কষ্ট স্বীকার করে, আল্লাহ তাআলা তার এই কষ্ট স্বীকার করার দ্বারা এমন এমন গুনাহকে মাফ করেন যে গুনাহ কোনো ইবাদতের দ্বারা মাফ হয় না। এবং যা সে কামাই করে উপার্জন করে ঘরে আনে, তার উপার্জিত এই জিনিসগুলো যারা খায়, সকলের খাওয়া দাওয়া জরুরত, এগুলি পিছনে যা কিছু সে খরচ করে, এই খরচটা তার আমল নামায় সদকা করার স্বভাব রাখা। তো বলেন কামাই রোজগার যে ত্যাগ করেছিল, সে এই স্বভাব কোথা থেকে হাসিল করবে, এই নেকি কোথা থেকে হাসিল করবে? এই জন্য দুনিয়াতে নিয়মই আল্লাহ চালাই দেওয়া, কামাই রোজগার করো, এটার মধ্যে তোমার আখেরাত বানবে, খাওয়া দাওয়া করো, এটার মধ্যে তোমার আখেরাত বানবে। হাদিসের মধ্যে আসছে যে একজনের কামাই রোজগারের দ্বারা তার স্ত্রী যে লোকমা মুখে উঠায়, প্রত্যেকটা লোকমার বিনিময়ে তার আমল নামায় সৎকার স্বভাব লেখা হয়। ছেলে পেলেদের শিক্ষা দীক্ষা, আদব তরবিয়ত, এই সমস্ত লাইনে যা সে খরচ করে, এই সমস্ত খরচ তার আমল নামায় সৎকার স্বভাব লেখা হয়। আরে ভাই, কোনো ফকিরকে দুই পয়সা দিতে পারি না, নিজের কৃপণতার কারণে, কিন্তু আপনা আপনি অটোমেটিক আমরা নিজের পরিবারের জন্য যা কিছু খরচ করি, কামাই রোজগার করি, এইটার ভিতরেও তো সৎকার স্বভাব লেখা হয়ে যায়। তো দুনিয়ার কোনো কাম এরকম নাই যেটার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের কামাই না রাখছে। যে আখিরাতকে উদ্দেশ্য বানায় চলবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজনও মিটাই দিবেন, আখিরাতের প্রয়োজন আল্লাহ তাআলা তার পুরা করে দিবেন। এবং এর জন্য আল্লাহ তাআলা দোয়ার এক হাতিয়ার আমাদেরকে দিচ্ছেন। তুমি দুনিয়ার জন্য দোয়া করো, তুমি আখিরাতের জন্য দোয়া করো, যার দিলে যেটার বেশি গুরুত্ব সে ওইটাই চায়, যে দুনিয়াকে গুরুত্ব দেয় সে দুনিয়ার জন্যই চায়, যে আখিরাতকে গুরুত্ব দেয় সে আখিরাতের জন্য চায়। এসব মেহনতের জন্য যে আমাদের দিলের ভিতরে আখিরাতের গুরুত্ব পয়দা হয়ে যায়, আখিরাত যে কত সীমাহীন একটি জিন্দগি আমাদের সামনে আসতেছে, মৌত থেকে শুরু হবে, কবরের জিন্দগি কত দীর্ঘ হবে, কেয়ামতের ময়দানে কত দীর্ঘ সময় আমাকে অবস্থান করতে হবে, হাদিসে বাকের মধ্যে সব কিছু বলে দিচ্ছেন। কেয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে, সেখানে মানুষের কি অবস্থা হবে, সূর্য অতি নিকটবর্তী হবে, দুজককে কাছে টেনে আনা হবে, তার এক একটা অগ্নিস্ফুরিঙ্গ আকাশের দিকে উঠবে, উপরের দিকে বিশাল বিশাল, আর সেটা বিরাট শাহী মহলের মতো এরকম বিশাল আকারে একটা অগ্নিস্ফুরিঙ্গ উঠবে, আর সেটা টুকরা টুকরা হয়ে এক একটা উটের আকারে ছিটকায় পড়বে, জাহান্নামের ধোঁয়া সমস্ত কেয়ামত ময়দানকে ছেয়ে রাখবে, সেখানে কোনো ছায়া পাওয়া যাবে না। মানুষের সৎকা খেরাত, এগুলি যা সে আল্লাহকে রাজি করার জন্য খরচ করছে, এগুলি তার মাথার উপরে ছায়া হিসাবে হবে। সেখানে কোনো যানবাহন থাকবে না, যা দুনিয়াতে মানুষ আল্লাহর নামে জানোয়ার কোরবানি করছে, এই সমস্ত জানোয়ারগুলা তার বাহন হিসাবে কিয়ামতের ময়দান হবে। মেরে মহতরম দোস্তো, হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কেয়ামতের 50,000 বছরের সমান একদিন কারোর জন্য আল্লাহ তাআলা এত সংক্ষিপ্ত করবেন, ফজরের দুই রাকাত নামাজ পড়ার সমতুল্য এত অল্প সময়ের মধ্যে সে কেয়ামতের ময়দান পার হয়ে যাবে। পুলসেরাত পার হওয়ার জন্য যা 15,000 বছরের সমান পার হইতে লাগবে, সেটাকে আল্লাহ তাআলা কারোর জন্য বিজলির আকারে পার করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত লোকদের মধ্যে সামিল করেন। মৌত ছাড়া তো কারো নিস্তার নাই, দুনিয়ায় অল্প সময়ের জিন্দগি শেষ হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দোয়া এক বড় জিনিস, কিন্তু দোয়ার জন্য শর্ত এই রাখছেন আল্লাহ তাআলা যে আমার ইতাআত করো, আমাকে মানো, আমার হুকুমকে মানো, আমার নবীর তরিকা মতো জীবনযাপন করো, তোমার দোয়াকে আমি কবুল করব, আমি দোয়া কবুল করাই আমার কাজ। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিন আসমানে সকলেই আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাদের চাহিদাকে পূরণ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা তার মখলুকের চাহিদাকে পূরণ করার কাজে মশগুল আছে। এবং আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে আমি তাদের নিকটে না তাদের দূরে, তা আপনি তাদেরকে বলে দেন যে আমি তাদের অতি নিকটে, আমি তাদের অতি নিকটে। তারা জোরে দোয়া করে, আজকে দোয়া করে, চুপিচুপি করে, রাতের অন্ধকারে করে, মনে মনে করে, সবই আমি শুনি, আমি এত নিকটে। আর আমার কাজই হল আমার মখলুকের দোয়াকে কবুল করা, আমার কাজই হল। কিন্তু তারাও যেন, যেমন আমি তাদের ডাকে সাড়া দেই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, আমি যে দিনের দিকে ডাকি সে দিনের উপরে তাদের জিন্দগি চা আনে, তারা আমাকে সাড়া, আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে ইমান রাখে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মেহনত হইল, মেহনতের জন্য অনেকে তৈর হয়ে গেছেন, অনেকে আল্লাহ রাস্তায় যাবেন, জানমাল কোরবান করবেন আল্লাহকে রাজি করার জন্য। আর আমরা যারা ঘরে ফিরে যেতেছি, আমরাও একথার এরাদা এবং নিয়ত করে যাই যে আমরা এখন তো পারি নাই, খুব দ্রুত খুব তাড়াতাড়ি তৈর হয়ে আমরা আল্লাহ রাস্তায় বের হব ইনশাআল্লাহ। মানুষ এরাদা করে, নিয়ত করে, আল্লাহ তাআলা তার নিয়ত এরাদাকেও কবুল করে। নিয়ত হিসাবেও আল্লাহ তাআলা মানুষের সঙ্গে আচরণ করেন, মানুষের অবস্থার পরিবর্তন ঘটান। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নিয়ত তো আমরা সকলেই বিনা পয়সায় করতে পারি। আর আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ সাচ্চা দিলে, সত্য দিলে নিয়ত করবে, আল্লাহ তার নিয়তকে কবুল করবেন, তার নিয়তকে পুরো করবেন। এই জন্য সাচ্চা দিলে সকলে নিয়ত করি ইনশাআল্লাহ এই মেহনতকে জীবনের মকসদ এবং উদ্দেশ্য বানায় করব। যারা যাইতেছেন তারা বহুতই ভালো, যারা আমরা যেতে পারতেছি না, আমরাও সকলে নিয়ত করি যে অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় বের হব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ যাতে আমাদের পুরা জিন্দগি, দুনিয়ার জিন্দগি আমাদের আখেরাত হয়ে যায়। আমরা দুনিয়াকে আবাদ করতেছি, আল্লাহ আমাদেরকে বলেন দুনিয়াকে তুমি কি আবাদ করবে, দুনিয়া তো আমি আবাদ করি, সূর্য আমার, চন্দ্র আমার, রাত্রি আমার, দিন আমার, আর যা কিছু তোমাদের জন্য জমিনের ভিতর থেকে বের করতেছি সব আমি করতেছি, তুমি কি করবে? তুমি তোমার কবরকে আবাদ করো, তোমার কেয়ামতকে আবাদ করো, তোমার জান্নাতকে আবাদ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই কথা বলে দিয়েছেন, আপনার উম্মতকে বলবে যে জান্নাত খালি ময়দান পড়ে আছে, তারা যেন সেখানে বাগান তৈরি করে, গাছ লাগায়। দুনিয়া থেকে গাছ লাগাবে কি হবে, কি তো পদ্ধতি হবে, বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এ প্রত্যেকটা কলমার বিনিময়ে এক একটা করে গাছ লাগ। তো দুনিয়া থেকেই তো নিজের জান্নাতকে আবাদ করতে হবে, দুনিয়া থেকেই তো নিজের কেয়ামতের ব্যবস্থা নিতে হবে, দুনিয়া থেকেই তো আমাকে আমার কবরের ব্যবস্থা নিতে হবে, কবরকে আবাদ করতে হবে। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আর না হলে কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর এবং জাহান্নাম থেকে হেফাজত করেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা কথাবার্তা শুনছি, নিয়ত করি, ইরাদা করি, আর এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়াও দোয়ার জন্য আদাব বলা আছে, সে আদব মোতাবেক দোয়া করি। অতিরঞ্জিত নয়, আল্লাহ তাআলার কাছে যা চাইবার হাদিসের মধ্যে মসনুন দোয়া শিখাই গেছে। বুজুর্গরা বলেন এই কথা যে যে সমস্ত দোয়া কোরআন ও হাদিসে আসছে এই সমস্ত দোয়া তো কবুল হওয়ার রাস্তা দেখে নি, এই সমস্ত দোয়া কবুল হয়েই গেছে বলার কথা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দোয়ার আদব হলো এই, যখন দোয়া হয় একজনে দোয়া করে বাকি সবাই আমিন বলি। আমরা আমিন বলার অর্থ হল আল্লাহ কবুল করেন, সেজন্য সবাই আমিন বলি। আল্লাহ তাআলার কাছে আশা আকাঙ্ক্ষা এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এই কথার পাক্কা ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এত মানুষ এখানে একত্রিত হয়েছে, এতগুলো হাত উঠছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে বান্দা যখন হাত উঠায় আমি কারো খালি হাত কাউকে খালি হাত ফেরত দিতে আমার লজ্জা করে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আদবের সঙ্গে বসি, আত্মাহিয়াত শুরু হতে পারলে বসি, দুরুদ শরীফ পড়ি। اللهم انت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والاكرام، تباركت يا ذا الجلال والاكرام، تباركت يا ذا الجلال والاكرام، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، برحمتك نستغيث، برحمتك نستغيث. ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وإلهكم إله واحد، لا إله إلا هو الرحمن الرحيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الملك كله، بيدك الخير كله وإليك يرجع الأمر كله، علانيته وسره، لك الحمد إنك على كل شيء قدير. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى أزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. جزا الله عنا محمدا بما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا، اللهم مغفرتك أوسع من ذنوبنا، اللهم مغفرتك أوسع من ذنوبنا، ورحمتك أرجع عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة اللهم إننا ضعفاء فقبض رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم احفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بك أن نغتال من تحتنا اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم التب بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصر لنا ولا تنكر علينا اللهم آتنا ولا تحرمنا اللهم أكرمنا ولا تهنا اللهم زدنا ولا تنقصنا اللهم أرضنا وارض عنا وارض عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك التوفيق لمحابك من الأعمال وصدق التوكل عليك وحسن الظن بك اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت فتنة في قوم فتوفنا غير مفتون اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا أرحم الراحمين اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحياء والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نخمتك وجميع سخطك اللهم إنا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہماری زندگی گناہ خطا کے معاف فرما اے اللہ ہمارا گناہ گار خطا کار سیاہ کار اے اللہ ہمارے آبادوں میں سے گناہ ہی گناہ اے اللہ گناہ شجر حدود اے اللہ گناہ رب کرے جو بچ جائے اے اللہ اپنے ہمارے گناہ کے معاف کرے دے اے اللہ ہماری اچھا کی دو انچا کی دو اے اللہ گوپن ہے پرکش اے اللہ سمست گناہ کے آپ معاف کرے دیں اے اللہ اپنے عمل رب اے اللہ سے کریم اے اللہ سے توبہ الرحیم اے اللہ میں توبہ کرتی تھی اے اللہ میں معاف کرتی تھی اے اللہ ہمارا ہمارے گناہ کی شکار کرتی تھی اے اللہ اپنی مہربانی کرا مجھے سمست گناہ کے معاف کرے دیں اے اللہ پورا امت گناہ کے معاف کرے دیں اے اللہ اپنا حبیب الیتیم امت کے معاف کرے دے اے اللہ اپنا حبیب الیتیم امت کے معاف کرے دے اے اللہ اپنا حبیب الیتیم امت کے معاف کرے دے اے اللہ دعا دے دے اے اللہ انہی دعا کرنے والے تک معاف کرے دے اپنا حبیب آجا مجھے مجھے لائی اے اللہ سکار کے سکون سے پرشتے اے اللہ اپنے মেহরবানি করে আল্লাহ পুরো আমাদের গুনাহকে মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ ঈমানের হাকিকত কামাল নসিব করে দেন, আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ ঈমানি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ঈমানি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ ঈমানের সঙ্গে খাতিমার মৌত নসিব করে দেন, আল্লাহ মৌতের আগে মৌতের পরে জিন্দগিতে বরকত নসিব করে দেন, আল্লাহ আপনার তাআতে ইবাদত ওয়ালি জিন্দগি নসিব করে দেন, আপনার হাবিবের সুন্নত ওয়ালি জিন্দগি নসিব করে দেন, আল্লাহ আপনার হাবিবের সুন্নত সুন্নতের শৌক নসিব করে দেন, আল্লাহ সুন্নতকে জিন্দা করে দেন, আল্লাহ সুন্নতকে জিন্দা করে দেন, আল্লাহ বিদআতকে খতম করে দেন, আল্লাহ আপনার তাওহীদ ইবাদতকে জিন্দা করে দেন, আল্লাহ আপনার বান্দাগীকে জিন্দা করে দেন, আপনার বান্দাগী ওয়ালি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে আপনার বান্দা হয়ে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ আপনার বান্দাগী আমাদেরকে নসিব করে দেন, আপনার ইবাদত নসিব করে দেন, আল্লাহ নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ নাফরমানি ওয়ালি জিন্দগি আমাদের খতম করে দেন, আল্লাহ নাফরমানি ওয়ালি জিন্দগি খতম করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, আল্লাহ জাহালাতকে আমাদের দূর করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, জাহালাতকে দূর করে দেন, আল্লাহ যে এলেম দুনিয়া আখিরাতে নাফা দিবে সে এলেম নসিব করে দেন, আল্লাহ যে জাহালাতের অজ্ঞতা দুনিয়া আখিরাতে আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আল্লাহ সে জাহালাত থেকে আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ আমাদেরকে আপনার জিকির ও ধ্যান নসিব করে দেন, আল্লাহ সর্ব মুহূর্তে আপনার জিকির আমাদের জবানে চালু করে দেন, অন্তরে আপনার ধ্যান আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ গাফলতকে দূর করে দেন, আল্লাহ আমরা গাফল হয়ে পড়ে থাকি, আল্লাহ আমাদের এই গাফলতকে দূর করে দেন, আল্লাহ সর্ব মুহূর্তে আপনার ধ্যান আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ সর্ব মুহূর্তে আপনার ধ্যান নসিব করে দেন, আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ অন্তরের সমস্ত আল্লাহ খারাপিকে আপনি দূর করে দেন, আল্লাহ এর ভিতরে ভালো গুণাবলী আপনি ভরে দেন, সময়ের দ্বারা আরক্ষা করে দেন, আল্লাহ রাজায় থেকে পাক করে দেন, আল্লাহ হর মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমানের মুলকের হেফাজত করে দেন, আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত করে দেন, আল্লাহ আপনার রেজা ওয়ালি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ নারাজি ওয়ালি জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন, আল্লাহ দুনিয়া তরফি খুদগর্জি রিয়াকারীকে আপনি মাফ করে দেন, আল্লাহ এই দাওয়াত ওয়ালা কামকে পুরো আলমের মধ্যে জিন্দা করে দেন, আল্লাহ পুরো উম্মতকে এই দাওয়াত ওয়ালা কাজের উপরে জমা করে দেন, আল্লাহ সকলকে এই কাজের তৌফিক নসিব করে দেন, আল্লাহ এই আজিমুশান কামকে আপনি হেফাজত করেন, আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেন, আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেন, আল্লাহ হর কিসিমের পরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হর কিসিমের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ শরীরের শরারত থেকে হেফাজত করেন, আল্লাহ সব দিক থেকে আপনি এই কামকে হেফাজত করেন, আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন, আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট, আল্লাহ আপনি হেফাজত করবেন, আল্লাহ আপনি এরকম কুদরত রাখেন যেমন মায়ের পেটে বাচ্চাকে আপনি হেফাজত করেন, আল্লাহ মায়ের কোলে বাচ্চাকে হেফাজত করেন, আল্লাহ সেরকম ভাবে আপনি আল্লাহ এই কামকে হেফাজত করেন, আল্লাহ পুরো উম্মতকে হেফাজত করেন, আল্লাহ পুরো উম্মতের মধ্যে এই কামকে চালায় দেন, আল্লাহ এই কামে সব রকমের বাধা বিপত্তিকে দূর করে দেন, আল্লাহ এই কামে সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন, আল্লাহ হাকের কালমাকে বুলন্দ করে দেন, আল্লাহ বাতিলের কালমাকে নিচা করে দেন, আল্লাহ বাতিলের স্কিমকে ফেল করে দেন, আল্লাহ বাতিলের স্কিমকে ফেল করে দেন, আল্লাহ বাতিলের স্কিমকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করেন, আল্লাহ বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন, আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন, আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন, আল্লাহ হক ওয়ালাদের মদদ ফরমান, জৈমিত আইন সামিল হাল ফরমান, এলা কদম কদমে নুসরত ফরমান। এল্লা আমরা জাইফ কমজোর দুর্বল, এল্লা আপনার আপনার কুদরত আমাদের সঙ্গে করে দেন। এল্লা সহজতে ইউসরের মামলা করেন, এল্লা ফজল করমের মামলা করেন, এল্লা আফু আফিয়াতের মামলা করেন, এল্লা আমাদের এই ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন, এল্লা সারা আলমের জন্য রুসলে হেদায়েতের জরিয়া বানায় দেন, এল্লা দিনকে জিন্দা হওয়া জিন্দা করার জরিয়া বানায় দেন, এল্লা ইমানের হাওয়া চালায় দেন, এল্লা ইমানের হাওয়া চালায় দেন, এল্লা হেদায়েতের হাওয়া চালায় দেন, এল্লা ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন। এল্লা ইজতেমার জন্য যারা আসছে শুনছি এল্লা সব কিছুকে কবুল করেন। এল্লা যারা ইজতেমার জন্য যত রকম মেহনত করছে, এল্লা ইজতেমা সুস্থভাবে হওয়ার জন্য যত রকম যত যত চেষ্টা হয়েছে সব কিছুকে আপনি কবুল করেন। এল্লা যারা চেষ্টা করছে তাদেরকেও কবুল করেন। এল্লা তাদেরকে উত্তম বদলা আপনি নসিব করে দেন। এল্লা যারা শুনছে তাদেরকেও কবুল করেন, যারা বলছে তাদেরকেও কবুল করেন। এল্লা ইজতেমাকে সারা আলমের জন্য কবুল করেন। এল্লা সারা আলমের সারা দুনিয়ার জন্য আপনি এই ইজতেমাকে কবুল করেন। এল্লা ইজতেমাকে উসিলা বানায়, এল্লা সারা দুনিয়ার মানুষের মধ্যে ইমানকে জাগায় দেন, ইমানকে শক্তিশালী করে দেন, এল্লা হিদায়তকে আম করে দেন, এল্লা হিদায়তকে আম করে দেন, এল্লা হিদায়তকে আম করে দেন। এল্লা আমাদের দোয়াকে আপনি কবুল করেন। এল্লা এল্লা আপনি দোয়া কবুল করনে ওয়ালা, এল্লা আপনি বলছেন দোয়া করো আমি কবুল করব। এল্লা যে দোয়া করে না যাকে তার উপরে আপনি অসন্তুষ্ট হয়ে যান। এল্লা আমরা আপনার কাছে চাই দিছি, এল্লা আমরা আপনার কাছেই দোয়া করতেছি, আপনারই সাহায্য আমাদের জন্য যথেষ্ট। এল্লা আপনারই সাহায্য আমাদের জন্য যথেষ্ট, এল্লা আপনার মাগফিরাতই আমাদের জন্য যথেষ্ট। এল্লা আপনি আমাদেরকে মাফ করে দেন, এল্লা আপনি আমাদেরকে সাহায্য করেন, দুনিয়াতেও সাহায্য করেন, আখেরাতেও সাহায্য করেন। এল্লা আমাদের কবরকে এল্লা জান্নাতের বাগান বানিয়ে দেন, এল্লা কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, এল্লা কিয়ামতের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, এল্লা কিয়ামতের ময়দানে এল্লা আপনার আরশের ছায়া নসিব করে দেন, এল্লা আপনার নবীর হাউজে কাউসারের পানি নসিব করে দেন। এল্লা হিসাব হিসাব দিয়ে আমরা পার হইতে পারবো না, এল্লা বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে দাখিল করে দেন, এল্লা আমাদেরকে হিসাব থেকে নাজাত দিয়ে দেন, এল্লা ডায় হাতে আমল নামা দিয়ে দেন, এল্লা কিয়ামতের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, এল্লা কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, এল্লা আমাদের ভুলভ্রান্তিকে মাফ করে দিয়া এল্লা আপনার সামনে হাজির হইতেই হবে, এল্লা আপনার সামনে খারাপ হইতেই হবে। এল্লা আপনি আমাদের যদি জীবনে হিসাব দেন আমরা আটকা পড়ে যাবো, এল্লা আপনি বিনা হিসাবে আপনি আমাদেরকে জান্নাতের ফয়সলা করে দেন, এল্লা উম্মতকে নাজাত দিয়ে দেন, আপনার হাবিব উম্মতের জন্য কালকে কিয়ামতের ময়দানে আপনার হাবিব উম্মতি উম্মতি করবেন, এল্লা আপনি আমাদেরকে কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন, এল্লা জান্নাতের দাখেলা জান্নাতের দাখেলা হওয়া আপনি বিনা হিসাবে করে দেন, এল্লা পরশু রাতকে বিজলির মতো পার করে দেন, এল্লা এ পরশু রাত পার হওয়া বড় কঠিন হবে, এল্লা হাবিব বলছেন এই পরশু রাতের গোড়ায় কেউ কাউকে স্মরণ করবে না, এল্লা সবাই আপনার চিন্তায় মগ্ন থাকবে, সবাই আপনার নাজাতের ফিকিরে থাকবে, কেউ কারো কথা স্মরণ করবে না, এল্লা দেখে আপনি যায় পরশু রাতকে আমাদের আমাদের জন্য সহজ করে দেন, এল্লা বিজলির মধ্যে এই পরশু রাতকে পার করে দেন, এল্লা জান্নাত আমাদের জন্য মুকদ্দর করে দেন, এল্লা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, এল্লা আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, এল্লা আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, এল্লা আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, এল্লা আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন, এল্লা আপনি আমাদের রব, এল্লা আপনি আমাদের মাবুদ, এল্লা আপনি আমাদের মালিক, এল্লা আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, এল্লা আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ মাফ করতে ওয়ালা নাই, আল্লাহ আপনি মাফ করতে ওয়ালা একমাত্র, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়া, আল্লাহ জান্নাতের মধ্যে আপনি আমাদেরকে দাখিল করে দেন, আল্লাহ জান্নাত আমাদেরকে নসিব করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করে দেন, জাহান্নামের আযাব থেকে হেফাজত করে দেন, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ জাহান্নামকে দেখাবো আল্লাহ ক্ষমতা আমাদের নাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেখেন না, আল্লাহ জাহান্নামের আযাবের মধ্যে ফেলেন না, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহ আমাদের মা বাপদেরকে মুক্তি দান করেন, আল্লাহ যারা মোমেন মুসলমান দুনিয়া থেকে গুজরে গেছেন তাদেরকেও আপনি মুক্তি দান করেন, কেয়ামত পর্যন্ত যত মোমেন মুসলমান আসবে আল্লাহ সকলকে জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহরবানির দ্বারা কবুল করেন, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করতে বলা আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আপনি দোয়া কবুল করবেন, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের এই ভাঙ্গাচুরা মেহনতকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের ভাঙ্গাচুরা এই বাদতকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ চাইতে হবে কি তাও আমরা জানি না, আল্লাহ আল্লাহ আমরা যা চাইছি তা আমাদেরকে নসিব করেন, আল্লাহ যা আমরা চাইতে জানি না যা চাই না আল্লাহ তাও নসিব করে দেন, আল্লাহ আমাদের ভালো আপনি আমাদের চেয়ে বেশি জানেন, আল্লাহ ভালাইকে আপনি আমাদের জন্য মুকদ্দর করে দেন, আল্লাহ হার বুরাই থেকে আমাদেরকে হেফাজত করেন, হার বুরাই থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ দুনিয়াতেও হেফাজত করেন, আখেরাতের জিন্দগিতেও আপনি আমাদেরকে হার বুরাই থেকে হেফাজত করেন, দুনিয়ার জিন্দগি সমস্ত ভালাই আপনি আমাদের নসিব করেন, আল্লাহ আখেরাতের জিন্দগি সমস্ত ভালাই আপনি নসিব করেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إلا مدى الدعاك يا ابن مهر بني زرع شدوا ابن مهر بني زرع إلا أولئك شكرا مؤمن إلهي আল্লাহ দেবন্দি আপনার কাছে হাত পেয়েছি, আল্লাহ পুরো মজবা আপনার কাছে হাত পাচ্ছে, আল্লাহ আপনি খালি হাত করে দেওয়াকে আপনি আল্লাহ খালি হাত করে দেওয়াকে আপনি লজ্জাবোধ করেন, আল্লাহ এই পুরা মজবার মধ্যে আল্লাহ যেখানে যে আল্লাহ এই দোয়াতে শরীফ হয়েছে আল্লাহ হাত উঠাইছে, আল্লাহ আপনি কারো হাতকে খালি ফেলে দিয়েন না, আল্লাহ দুনিয়া আখেরাতের ভালাই আমাদের নসিব করে দেন, দুনিয়া আখেরাতের বুরাই থেকে আমাদের হেফাজত করে দেন, আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে কবুল করে নেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।